رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال الله جل جلاله من يطع الرسول فقد أطاع الله وقال النبي صلى الله عليه وسلم في معنى الحديث بلغوا عني ولو آية وقال عليه الصلاة والسلام كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا فإن اليوم عمل ولا حساب وغدا حساب ولا عمل أو كما قال عليه الصلاة والسلام ترجمة کر دو آیتوں کا نحمده ونصلي على رسوله الكريم بعد بزرگ و محترم مہمان আমাদের পরে আমরা সালাতের পরে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করতেন, তেলাওয়াতের তরজমা হুকুম এরকম যে আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের মধ্যে যে তোমাদের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দিগির মধ্যে উত্তম নমুনা ওই ব্যক্তির জন্য যে আল্লাহর উপরে কিয়ামতের দিন উপরে ঈমান রাখে এবং সে আল্লাহ তাআলার অনেক জিকির করে। এরপরে কোরআন শরীফ হাদিসের যে বললেন হাদিস বললেন হাদিসের মফহুম তরজমা এরকম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার পক্ষ থেকে পৌঁছে দাও, যদি একটা আয়াত যদিও হয় একটা আয়াত হইল আমার পক্ষ থেকে পৌঁছে দাও। এরপরে হাদিসের অন্য একটা হাদিস বললেন যে হাদিসের তরজমা মফহুম এরকম যে তোমরা আখেরাতের আওলাদ হও, আখেরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না, আর আজকের দিনটা এটা আমলের দিন, আর কিয়ামতের মরার পরে যে সময় আসবে জিন্দেগি আসবে এখানে আমল হবে না, ওইখানে হিসাব হবে। কাবিলে ইহতেরাম বুজুর্গ ভাই ও আজিজ ও আল্লাহ জাল্লা জালালুহু নে হামারি আর সারে ইনসানো কি দুনিয়া আর আখিরাত কি পুরি কামিয়াবি কে লিয়ে আপনা পুরা দিন নাজিল ফরমায়া হে। মগর আমরা বলতেছে ভাই দোস্তরা আমাদের এবং আপনাদের এবং সমস্ত দুনিয়ার মানুষের দুনিয়া এবং আখেরাতে সুখ শান্তি সফলতা আল্লাহ তাআলা পুরা দিনের মধ্যে রাখতে পুরা দিন আমাদেরকে দিতেন। পুরা দিন এক ইয়া দো আমাল কা নাম নাহি, বলছে পুরা দিন একটা দুইটা আমলের নাম না, পুরা দিন ও তমাম আমাল তমাম আহকাম জো জনাব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লায়ে সারে মিল কর উন সব কা মজমুয়া ইয়ে পুরা দিন বনতা হ্যায়। বলছে পুরা দিন ওই সমস্ত আমল এবং ওই সমস্ত হুকুম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসেন, ওই সমস্ত আমল আর সমস্ত হুকুমকে জমা করা একাত্রিত কর, এইটার নামই পুরা দিন। উনমে ইমানিয়াত ভি হ্যায়, عبادات بھی ہیں, اخلاق بھی ہیں, قضا بھی ہے, فیصلے, اور یہ سارے مل کر پورا دین بنتا ہے, ان سب کی آگے تفصیل ہے۔ اسے پورا دین ہو لو ار مجھے ایمانیت واسطے ایمان واسطے ایوان عبادات عبادات واسطے اخلاق واسطے بہتر کال جے فیصلہ کرا قضا ادھر بہتر بولتے سمجھ تو ملا ایسا ہے اسے پورا دین ایمانیات اللہ پہ ایمان لانا, اس کے ملائکہ, اس کی کتابیں, اس کے رسول اور آخرت کا دن, اچھی بری تقدیر اللہ کی طرف سے ہے موت کے بعد اٹھائے جانے پر۔ তো ইমান হইল আল্লাহর উপরে ইমান আনা, আল্লাহর ফেরেশতাদের উপর ইমান আনা, আল্লাহ যত কিতাব আসমান থেকে নাজিল করেছেন সমস্ত কিতাবের উপর ইমান আনা, মরার পরে যে জিন্দিগি আছে কেম আখেরাতের দিনের উপর ইমান আনা, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে এটার উপর ইমান আনা, জুবান সে ইনকা ইকরার করনা, দিল সে তসদিক করনা, বলছে এটা জবান থেকে মুখ থেকে স্বীকার করতে হবে এবং দিলে দিলে এটার সত্যতা এবং এর তসদিকও করতে হবে সত্যতা। ইমান সিফ আলফাজ কা নাম নেই, দিল মে উতরনি চাইয়ে এক বার, বলছে ইমান শুধু শব্দের নাম না, বলছে এটা দিলের মধ্যে একটা জিনিস বসতে হবে আসতে হবে এটাই ইমান, আর উসকে মোতাবিক ফির আমল মে লায়ে, এরপরে এই মতো এর মতো আমলও করতে হবে। সিরফ আল্লাহ কো মান লিয়া, আর ইস তরহ তো আদমি এক মচ্ছর কো ভি মানতা হ্যায় কি মচ্ছর হ্যায়, মক্খি কো ভি মানতা হ্যায় কি মক্খি হ্যায়, আর ইসি তরহ হর হর চিজ রেত কে জর্রে কো মানতা হ্যায় কি হ্যায়, আল্লাহ কো মাননা ক্যা হ্যায়, বলছে আল্লাহ কে আল্লাহ আছেন এটাকে মানা, বলছে এটা শুধু না কি আল্লাহ কে মানা, এটা তো মানুষে মানে যে একটা মশা আছে, একটা মাটি আছে, এরকম বালুর এক একটা কণা আছে, তো বলছে এটা না, এটা তো সবাই এরকম এটা মানে, আল্লাহ কো মাননা, এক বান্দা আল্লাহ কো মানতা হ্যায় এক নহি মানতা ও দাহরিয়া হ্যায়, ইন দোনো মে ফরক হোনা চাইয়ে, বলছে একজন মানুষ সে আল্লাহ কে মানে আর একজন সে আল্লাহ কে মানে না সে নাস্তিক, বলছে এই দুজনের মধ্যে পার্থক্য হওয়া দরকার, ফরক হওয়া দরকার, জো আল্লাহ পাক কো নহি মানতা ও না নমাজ পড়েগা না রোজা রক্ষেগা হজ জকাত সে উসকো ক্যা তাল্লুক, কুরআন কি তিলাওয়াত জিক্র সে উসকো ক্যা তাল্লুক, ও তো আল্লাহ কো মানতা হি নহি, বলছে যে আল্লাহ কে মানে না যে কাফের সে তো রোজাও নামাজও করে না, রোজাও রাখে না, হজও করে না, জাকাতও দেয় না, কুরআন শরীফ তিলাওয়াতও করে না, জিক্রও করে না, বলছে এই জন্য এই সমস্ত তার সাথে তার কোনো সম্পর্ক নাই, এই জন্য সে আল্লাহকেই মানে না। আগর এক মুসলমান ও কেতা হ্যায় কি মে আল্লাহ কো মানতা হু লেকিন উসি দাহরিয়ে কাফির বে ঈমান কি তরহ, ইয়ে ইসকো আল্লাহ নামাজ কে লিয়ে বুলাতা হ্যায় ইয়ে আতা হি নহি, ইসকো আল্লাহ পাক রোজা রখনে কো কেতা হ্যায় ইয়ে রখতা হি নহি, ইসকো আল্লাহ পাক হজ জকাত কা কেতা হ্যায় ইয়ে করতা হি নহি, ইসকো আল্লাহ পাক কেতা হ্যায় ঝুঠ নহি বোলনা, কম নহি তোলনা, ইয়ে ফলান বুরা কাম নহি করনা, ইয়ে আল্লাহ কি পরওয়াহ নহি করতা, তো ফির ইস মুসলমান মে আর উস দাহরিয়ে কাফির মে ফরক ক্যা হুয়া, বলতেছে একজন মুসলমান সে বলে যে আমি মুসলমান আমি আল্লাহ কে মানি, কিন্তু সে ওই কাফেরের মতো ওই নাস্তিকের মতো যখন নামাজের জন্য বলা হয় তাকে নামাজে আল্লাহ ডাকতেছে নামাজে আসে না, যখন রোজা রাখতে বলা হয় রোজা মাসে তখন সে রোজা রাখে না, যাকাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন সে যাকাত দেয় না, হজ করার জন্য আল্লাহ তাআলা বলেন হজ করে না, এরকম মাপ তোলের মধ্যে কেনা বেচার মধ্যে কম দিতে বলে সে কম দেয় না, মানে কম দেয় এরকম, তো বলছি যেরকম সব আমল যে আল্লাহ করতে সেগুলো করে না, তো বলছি এই মুসলমান আর এই যে কাফের এই নাস্তিকের ভিতরে পার্থক্য কি হলো। এক বান্দা মালায়েকা কো মানতা হ্যায় এক বান্দা নেই মানতা, তো ইন দোনো মে ফরক হোনা চাইয়ে, জো আল্লাহ কে ফরিশতোঁ কো মানতা হ্যায় কি মেরে সাথ হি কিরামান কাতিবিন, আর দূসরা নেই মানতা, তো ইন মে ফরক হোনা চাইয়ে, 10 সাল কা বাচ্চা পাস দেখ রাহা হো কোই বান্দা গুনাহ নেই করেগা এসা কাম নহীঁ করেগা না মুনাসিব কাম, কেউ কি যে বচ্চা দেখ রাহা হ্যায় আর জো মালায়েকা কা ইয়কীন রাখতা হ্যায় কি মেরে সাথ হি হ্যায়, জো হামনে করনা হ্যায় ইনহোনে লিখ লেনা হ্যায়, তো ইন দোনো মে ফরক হোনা চাইয়ে, আগর ইয়ে ভি উসি তরহ জিন্দগি গুজার রাহা তো ইসকে ফরিশতোঁ কো মাননে আর মাননে ওয়ালা আর না মাননে ওয়ালা আল্লাহর ফেরেশতা আছে এটা মানে সে এটা স্বীকার করে ইমান আনছে, একজন আনে না, তাদের ফরক হওয়া দরকার, পার্থক্য হওয়া দরকার। বলছে একজন ইমানওয়ালা যে মুসলমান মানে যে ফেরেশতা আছে, বলছে এটা এরকম পার্থক্য হওয়া আছে, তার এটা ইয়াকিন আছে যে আমার সাথে মনকে নাকি দুজন ফেরেশতা আছে, কেমন কাতিবিন। তো একজন লোক বলতেছে যে তার কাছে একটা 10 বছরের বাচ্চা আছে, তার সামনে সে গুনাহ করে না, বলছে সে দেখতেছে আমাকে, তার সামনে এরকম কোনো কাম করে না যেটা মুনাসিব না। তো বলছে যখন একজন মুসলমানের ইয়াকিন আছে, তার বিশ্বাস আছে ফেরেশতাদের উপরে, তো তার তো এটা থাকা দরকার আমি যে আমল করবো যেটাই করবো সেটা দেখতেছে ফেরেশতা, সেটা লিখে নিতেছে। আর বলছে কিন্তু যদি সে এই কাম না মুনাসিব করে আর ফেরেশতা দেখতেছে এটার উপরে সে কোনো পরোয়া করে না, গুনাহ করে, তো বলছে এই মুসলমান যে ফেরেশতা বা ইমান আনলো আর যে কাফের নাস্তিক ইমান আনলো না, তাদের ভিতরে কি পার্থক্য হইল? এক আদমি কিতাবোঁ কো মানতা হ্যায় বো কহতা হ্যায় কুরআন হক হ্যায়, এক দূসরা কহতা হ্যায় কোই নহীঁ হক ইয়ে আল্লাহ কি কিতাব নহীঁ হ্যায়, নাউজ বিল্লাহ হাজার বার 70,000 বার নাউজ বিল্লাহ, ও ইয়ে কহতা হ্যায় কি ইয়ে আল্লাহ কি কিতাব নহীঁ হ্যায়, ইয়ে কিসি ওর নে আপনি তরফ সে ঘাড় লি হ্যায়, দূসরা কহতা হ্যায় নহীঁ ইয়ে আল্লাহ কি কিতাব হ্যায়। তো লেকিন জো মাননে ওয়ালা জো নেই মানতা উসনে তো কিতাব পে নেই চলনা, ওর জো ইসকো মাননে ওয়ালা হ্যায় ও ভি কুরআন কে মুতাবিক নেই চলতা, জিন বাতো কা কুরআন মে আল্লাহ নে হুকুম দিয়া উনকো করতা নেই, জিন সে রোকা হ্যায় উনসে রুকতা নেই, তো ইস মাননে ওয়ালে না মাননে ওয়ালে মে ফরক কিয়া হুয়া? বলছে একজন মুসলমান সে কিতাবের উপর ইমান আনে, সে বলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাব নাজিল হয়েছে সত্য কিতাব, আরেকজন নাউজুবিল্লাহ সে কাফের নাস্তিক বলে কোরআন নিজের পক্ষ থেকে বানানো, এটা আল্লাহর পক্ষ থেকে আসে না, সে ইমান আনে না। বলছে এখন এই দুজনের ভিতরে ফরক হওয়া দরকার, পার্থক্য হওয়া দরকার, যে মুসলমান সেও যদি ওই রকম ওই কাফের মতো এই কোরআনের উপর ইমান তো আনছে, কোরআনকে মানতেছে, কিন্তু কোরআনের মধ্যে যা আছে তার উপর সে আমল করে না, যে কোরআন উপর আল্লাহ তালা যে সমস্ত আমল করার জন্য বলছে আর যে সমস্ত আল্লাহ তালা হুকুম না করার জন্য বলছে, যদি সে যেগুলো আল্লাহ করতে পারে সেগুলো করে না সে, আর যেগুলো আল্লাহ মানা করছেন কোরআনের মধ্যে সে ওইগুলা সে ওইগুলো থেকে সে নিজেকে যে বাঁচায় না, তো এই মুসলমান আর এই কাফেরদের কি পার্থক্য হইল? ইসি তরহ জো আদমি রসুল কো মানতা হ্যায় কহতা মেরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর ঈমান হ্যায় আর দূসরা কহতা হ্যায় মেরা ঈমান নহীঁ হ্যায় নাউযু বিল্লাহ। আব ইন দোনো মে ফরক হোনা চাহিয়ে, জিসকা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পে ঈমান নহীঁ ও উনকো আল্লাহ কা ভেজা হুয়া সমঝতা হি নহীঁ হ্যায় আর ও তো ইতাত নহীঁ করেগা, আর জো কহতা নহীঁ ইয়ে আল্লাহ কে রসুল হ্যায় আল্লাহ নে ভেজে হ্যায় লেকিন নবী কি বাত মানতা হি নহীঁ, নবী কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তরিকে পে চলতা হি নহীঁ। তো ইসমে মাননে ওয়ালে মে আর না মাননে ওয়ালে মে ফরক কিয়া হুয়া? বলতেছে একজন মুসলমান সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমান আনছেন, আর উনি বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছেন, উনি নবী, ইমান আনতে বিশ্বাস করতেছে। আরেকজন কাফের মুশরিক সে বলতেছে না ইনি মোহাম্মদ নবী না, আল্লাহর পক্ষ থেকে না পাঠানো হয় না, নাউজুবিল্লাহ, সে ইমান আনতেছে না। বলছে এখন এই দুইজনের ভিতরে ফরক হওয়া দরকার, পার্থক্য হওয়া দরকার। যে বলতেছে যে মুসলমান যে যে কাফের যে নাস্তিক সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী মানে না, নাউজুবিল্লাহ, সে তো নবীর এনে সুন্নাহর উপর আমল করবে না, সে নবীর তরিকার উপরে চলবে না। কিন্তু যদি যে মুসলমান সে নবীকে সত্য মানতেছে, আল্লাহর পক্ষ থেকে পাঠানো আর হুজুরসুল্লাহ নবী সে মানতেছে, তার তো হুজুরসুল্লাহ সমস্ত আমলের সুন্নাহ তরিকা চলা দরকার। যদি সেও হুজুরের তরিকা না চলে, আমল না করে, তো বলছে এই মুসলমান আর এই নাস্তিকের ফরক পার্থক্য কি হলো, ফরক কি হলো? এক আদমি আখিরাত কো মানতা হ্যায় বাল ইয়াউমিল আখির এক নহীঁ মানতা, ইনমে ফরক হোনা চাহিয়ে। বলছে একজন মুসলমান সে আখিরাত কে মানে আর একজন কাফের নাস্তিক আখিরাতের উপর ইমান আনে না, তো বলছে এই দুজনের পার্থক্য হওয়া দরকার। এক আদমি তকদীর কো মানতা হ্যায় এক নহীঁ মানতা ইনমে ফরক হোনা চাহিয়ে। বলছে একজন তকদীর কে মানে আর একজন তকদীর কে মানে না, বলছে এই দুজনের মধ্যে ফরক হওয়া দরকার। হ্যাঁ ইউ নহীঁ কহনা চাহিয়ে, আগর মে ইয়ে করতা তো ইয়ে হোতা, মে আগর ইয়ে না করতা তো ইয়ে না হোতা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা মুবারক ইরশাদ হ্যায় জিসকা মফহুম এসা না কাহা করো, হ্যাঁ ইউ কহো کوئی نقصان ہو گیا, کوئی نفع ہو گیا, کچھ ہو گیا, اور یوں کہو اللہ نے مقدر کیا تھا, ولیکن قدر اللہ ما شاء فعل, اللہ نے جو چاہا سو کیا. تقدیر پر ایمان ہے تو اللہ کی رضا پہ ہی راضی رہے گا. আল্লাহর পক্ষ থেকে যেটা লেখা ছিল তকদির ওইটাই হবে. বলছে হাদিসের মফহুম এরকম যে আল্লাহ তাআলা যেটা তকদির লিখে রাখছেন, মুকদ্দর করে রাখছেন, ওইটাই হবে, ওইটাই হই, এইটাই বলা দরকার. আগর ইয়ে বান্দা ইউ কহতা হ্যায় আগর মে ইয়ে করতা তো ইয়ে হো জাতা, ফির আল্লাহ তো না হুয়া ফির তো তুই হুয়া. যখন বলে মানুষ যদি আমি এরকম করতাম তো এইরকম হইতো, তো বলছে তাই তো আল্লাহ নাই, আল্লাহই করে নাই, তো তুমিই করতেছো. ইয়ে নহি হ্যায় আল্লাহ আজ্জা ওয়া জাল উসকে ফয়সলে সে হোনা হ্যায় উসনে জো মুকদ্দর কিয়া সো হুয়া. বলছে যা কিছু হবে আল্লাহ যেটা চাইবেন ওইটাই হবে, আল্লাহর পক্ষ থেকে হবে, আল্লাহ যেটা মুকদ্দর লিখে রাখছে ওইটাই হবে. এক বন্দা হিসাব ও কিতাব কো মানতা হ্যায় এক নহি মানতা, ও কহতা জো মর্জি খাও পিও কোই পুছনে ওয়ালা নহি, এক কহতা নহি ইয়াউমা ইয়াকুমুল হিসাব, আল্লাহ পাক হিসাব লেগা, মিজান আদল কায়েম করেগা, নেকিয়াঁ বদিয়াঁ তোলি জায়েগি, নেকিয়াঁ ওয়ালা পলড়া ভারী হো গিয়া, ये खुशी में होगा, बुराइयों वाला पलड़ा भारी हो गया. उसकी माँ हाविया है, वो हाविया क्या है, वो तो आग है, जबरदस्त किस्म की आग है. एक आदमी हिसाबो किताब को मानता है और दूसरा नहीं मानता, इनमें फर्क होना चाहिए. बोलते से एक जो लोग हिसाब किताब मान बेजे मरार पर हिसाब होवे, हिसाब दिन कायम होवे, একজন সে মানতেছে, একজন বলছে না না কোনো হিসাব কিতাব নাই, বাস দুনিয়ার মধ্যে খাও পান করো আর যা চাই দিলে তাই করো, কোনো হিসাব কিতাব নাই. তো বলছে এই দুজনের ফরক হওয়া দরকার. যার ইমান আছে যে কিয়ামতের দিন হবে, হিসাব কিতাব হবে, যে ওইখানে দাড়ি পালা ওইখানে কায়েম করা দাঁড়া করা হবে, ওইখানে নেকি আর গুনাকে মাপা হবে, যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতের ভিতরে মজার মধ্যে থাকবে. আর বলছে যার গুনার পাল্লা ভারবে, বলছে সে তো তার মা আগুনের মানে হাবিয়ার মধ্যে হবে. হাবিয়া কি বলছে, এটা আগুন, আগুনের মধ্যে. তো বলছে যে আমাদের হিসাবের দিন হিসাব হবে, এইটার উপরে একই আছে, বিশ্বাস আছে, আর যার বিশ্বাস নাই বলছে দুজনের ভিতরে পার্থক্য ফরক হওয়া দরকার. আগের জিন্দগি দোনো কি বরাবর হ্যায় তো যা তক মাননা হ্যায় আদমি পত্থর কো মানতা হ্যায়, ईंट रोड़े को मानता है, लकड़ी घास को मानता है, ये बल्ब है, ये घड़ी है, ये बांस है, ये साहिबान है, मानता है. फिर मानने का फायदा क्या हुआ, जो अल्लाह की बात ही नहीं मानता, अल्लाह के रोकी हुई चीज से रुकता ही नहीं, अल्लाह की फर्ज की हुई चीज कोई परवाह ही नहीं, फिर उस मानने का क्या फायदा हुआ. वो तो मक्खी मच्छर को भी मानता है आदमी के है. বলছে মানা অমানা দোনো যে সমান সমান হয়, বরাবর হয়, তো বলছি তাহলে পার্থক্য কি হইলো. মানুষ তো সব জিনিসে বলছে এটা পাথর, পাথরকে তো মানে, বলছে এটা বাঁশ, এটা লাকড়ি, এটাও মানে, বলছে এটা বাল্ব, এটাও মানে. বলছে মানুষ তো সব জিনিসের যে মানে, তো বলছে তাহলে ইমান আনা মানার এটা কি পার্থক্য হলো, যদি আল্লাহ যে হুকুম দিতেন ওইটা সে মানে না, আর যে জিনিস যে সমস্ত হুকুম মানা করছেন যার মধ্যে না করছেন ওইটা যদি সে না মানে না চলে, বলছে এটা এই ইমান আনা এই মানার কি পার্থক্য হলো, কি ফরক হলো. এসলিয়ে আমারি গুজারিশ হ্যায় মে ভি ফেসলা করতা হুঁ কে আল্লাহ কি মান কে চলুঙ্গা ইনশাআল্লাহ, জিস পে কুওয়ত লাগাউঙ্গা আল্লাহ কি বাত মাননে পর, আপ সারা মজমা ফেসলা করে কে হম আল্লাহ কে আহকাম মান কর জিন্দগি গুজারেঙ্গে. বলছে এই জন্য আমি ওইটা ফেসলা করি আর আপনারা সবাই ফেসলা করেন যে ইনশাআল্লাহ পুরা শক্তি লাগাবো যে আল্লাহ তাআলা যত হুকুম দিয়েছে সমস্ত হুকুম মানার জন্য, আর যে সমস্ত হুকুম মানা করছে ওটা থেকে বাঁচবো, বলছে এর জন্য পুরা শক্তি লাগাবো, এর জন্য আমিও ফয়সলা করতেছি আর আপনারাও ফয়সলা করেন ইনশাআল্লাহ. কাফির আর মুসলিম মে ইয়ে ফর্ক হ্যায়, মুমিন ইয়ে হর কুছ নহি দেখেগা, হমে সোচ কে চলনা জিন্দগি গুজারনি হ্যায়, ক্যা দেখনা হ্যায় ক্যা নহি দেখনা, क्या सुनना है क्या नहीं सुनना, क्या बोलना है क्या नहीं बोलना, کس چیز کو پکڑنا ہے کس چیز کو نہیں پکڑنا, کس طرف چل کے جانا ہے کس طرف چل کے نہیں جانا, ہمیں ان سب باتوں کا خیال کرتے ہوئے زندگی گزارنی ہے. ہم مسلم ہیں, بولتے ایک جن مسلمان اور ایک جن کافر کا فرق ہو درکار, پرتے کو درکار, جی مومن آبے مسلمان آبے سے جی کونو کتا چاہیے سیٹا بولبے نا, যে কোনো জিনিস সে দেখতে চাইলে কিনটা দেখবো কোনটা দেখবো না, মন মতো সে দেখবে না, এরকম মন মতো সে সব জিনিস শুনবে না, মন মতো সে সব জিনিস এরকম ধরবে না, বলতে সব জিনিস যেখানে মর্জি সেখানে চলবে না, বলতে যে সমস্ত জিনিসের দেখার মধ্যে শোনার মধ্যে বলার মধ্যে চলার মধ্যে ধরার মধ্যে সমস্ত জিনিস দেখবে কে কোনটা জায়েজ আছে কোনটা না জায়েজ, কোনটা ধরার হুকুম আছে কোনটা ধরার হুকুম নাই, কোনটা দেখার হুকুম আছে কোনটা দেখার হুকুম নাই, বলতে একজন মুসলমান আর একজন কাফের এই ফরক হওয়া দরকার, পার্থক্য হইতে হবে. কুফর সে নিকল কর ইসলাম মে আদমি উস ওয়াক্ত তক আতাই নাই হ্যায় জব তক লা ইলাহা ইল্লাল্লাহ কা ইকরার না করে, কলমে কি শাহাদত না দে আল্লাহ কে ইলাওয়া কোই ইলাহ নাই হ্যায়. বলছে একজন মানুষ সে কুফর থেকে কুফর ছাইরা সে ইসলামের মধ্যে আসে না যখন পর্যন্ত সে লা ইলাহা ইল্লাল্লাহর সে সাক্ষী না দেয়, ইকরার না করে, আর এইবার সাক্ষী না দেয় কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ কি জাতে আদি সে হোনা, আল্লাহ কে ইরাদে সে হোনা, আল্লাহ কে ফয়সলে সে হোনা, ইসকা ইয়াকিন দিল কে আন্দর রাসিখ করনা হ্যায়. বলছে আল্লাহ সে কি হয় আল্লাহ ইরাদা করলে হয় আল্লাহ চাইলে হবে, বলছে এইটার একদিন বিশ্বের দিলে ভিতর পাক্কাভাবে জমা বসাইতে হবে, হর হাল মে আল্লাহ জাল্লা জালালুহু কি তরফ মুতাওয়াজ্জি হুয়া যায়, বলছে হর হালতের মধ্যে প্রত্যেক অবরার মধ্যে আর দিকে মুতাওয়াজ্জি হইতে হবে. এক সফর মে নবী আলাইহিস সালাম নে আপনি তলোয়ার দরখত পে লটকাই আর সারে সাহাবা ভি নবী আলাইহিস সালাম ভি সো গয়ে, ایک کافر نے آ کے تلوار اٹھا کے امام الانبیاء کو جگا کے پوچھا من یمنعک منی, مجھے مجھ سے تجھے کون بچائے گا, وہ سوئے ہوئے کو قتل کرنا یہ عیب سمجھتے تھے, ہاں اپنے آپ کو بزدل کہلوانا یہ عیب سمجھتے تھے, جاہلیت میں بھی بہادر اپنے آپ کو ثابت کرتے تھے, اپنے باپ دادا کی بہادری کی نظمیں اور قصے بیان کرتے تھے ہمارے باپ دادا ایسے بہادر, اس لیے سوئے ہوئے کو قتل نہیں کیا جگایا, اب مجھ سے تجھے کون بچائے گا. امام الانبیاء نے پھر بدی فوراً فرمایا اللہ, اللہ بچائے گا, اس کے ہاتھ سے تلوار اللہ نے گرا دی. حالانکہ جب بندہ کسی کو مارنے کے لیے تلوار پکڑے کوئی ہتھیار وہ مضبوط پکڑتا ہے, گرانے والا چھیننے والا کوئی نہیں دنیا میں, اللہ نے اپنی قدرت سے اس کے ہاتھ سے تلوار گرا دی. اب پھر اس کے قریب گری تھی, دوسرا بندہ تو دور تھا, جس کے ہاتھ سے گری تھی اسی کے قریب تھا, امام الانبیاء تو دور تھے, اب امام الانبیاء نے پکڑی, جلدی سے وہ اٹھا کے پہلے پکڑ سکتا تھا لیکن کیسے پکڑتا, اب اللہ پاک نے اسے نہیں پکڑانی تھی امام الانبیاء کو پکڑانی تھی, وہ جلدی سے نہیں اٹھا سکا حالانکہ اس کے قریب تھی, وہ جان رہا کہ میرے ہاتھ سے گری جا رہی ہے, اللہ نے اپنے نبی کے ہاتھ میں تلوار دے کے فرمایا, پھر نبی علیہ السلام نے فرمایا اب تو بتا تجھے کون بچائے گا, چونکہ اس کا اللہ سے ہونے کا یقین نہیں تھا, نبی علیہ السلام کے کہنے کے باوجود بھی وہ نہیں کہہ سکا کہ اللہ بچائے گا, یہ وہ کہہ سکے گا جس کے اندر اترا ہوا ہو کہ زندگی اور موت اللہ کے ہاتھ میں ہے. বলতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরের মধ্যে ছিলেন, তো সফর থেকে ফেরত আসার সময় আরামের জন্য এক জায়গায় নামলেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম সবাই গাছের নিচে ঘুমাইতেছিলেন আরাম করতেছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি গাছের সাথে ঝুলানো ছিল লটকানো ছিল, তো এক কাফের আইসা তরবারি হাতে নিলেন, তো হাতে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে, বলছে কাফের জমানায় অজ্ঞতার জমানায় কাফেরদের মধ্যে এটা এই বাহাদুর ছিল, যে কাউকে ঘুমান্ত অবস্থায় কতল করতো না, মারতো না, যে তাদের এটা বাহাদুর ছিল, এটা সুজাত ছিল, তারা তাদের বাপ দাদার বাহাদুরি কবিতার মতো পড়তেন আর শুনাইতেন, আমরা এরকম বাহাদুর, এরকম আমরা করতে পারি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগাইলেন, উঠাইলেন, তো এখন বলতেছে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ। তো বলার সাথে সাথে যখন আল্লাহ বললেন, হুজুর সাথে সাথে তরবারি তো বলছে পড়িয়ে গেলেন, তো বলছে আল্লাহ তালাই তার হাত থেকে তরবারি ফেলাইলেন। বলছে এটা দেখা যায় যে যে কতল করার জন্য সে তরবারি ধরে, সে অনেক মজবুতির সাথে ধরে, অনেক শক্তির সাথে, কিন্তু আল্লাহ তালা তার হাত থেকে তরবারি ফেলাই দিল। যখন তরবারি হাত থেকে পড়ে গেলেন তো তার কাছেই পড়ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি তো দূরে ছিলেন, হুজুর সাহেব দূরে ছিলেন, তো কিন্তু সে তার দিলে এটা ভয় আসে নাই যে আমি আবার তরবারি তাড়াতাড়ি ধরে নিই, তো আল্লাহ তালা তাকে ধরতে দেয় নাই। বলছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারি হাতে নিলেন, তো বলছে ওইটা হবে যেটা আল্লাহই চায়, কারণ তার দিলে এই কথা আসে নাই এখন যে আমি তরবারি হাতে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি তরবারি হাতে নিলেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? তো সে এটা বলতে পারলেন না যে আল্লাহ বাঁচাবে, এই জন্য সে তো শুনলেন যে এখনই হুজুর, যখন ও জিজ্ঞাসা করলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আপনাকে কে আমার হাত থেকে বাঁচাবে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আমাকে বাঁচাবে, কিন্তু শোনা সত্ত্বেও এখন বলতে পারলো না যে আল্লাহ আমাকে বাঁচাবে। এই জন্য ওই ব্যক্তি বলতে পারবে আল্লাহ আমাকে বাঁচাবে যার দিলের ভিতরে আল্লাহ আছে, যার দিলের ভিতরে, এই জন্য কাবির দিলে আল্লাহ না ছিল না, এই জন্য সে বলতে পারে না কি আল্লাহ আমাকে বাঁচাবে। এসলিয়ে মুঝে আর আপকো সবসে পহলি মেহনত ইয়ে করনি হ্যায় আল্লাহ সে হোনা বোলে আর ইয়েহি শুনে আর ইয়েহি সোচে আর পে পাক মে জো আল্লাহ জাল্লা জালালহু নে ওয়াকিয়াত বতায়ে হ্যায় আপনে করনে কে ইন ওয়াকিয়াত কো বোলে, সিরফ কহনা নাই হ্যায় কি বোলো, মে কহু কে বোলো, আপ ভি কহো কে আর বোলে কোই ভি না, জো বোলেগা কুরআন কে ওয়াকিয়াত কো ऐसे नहीं आती ना सही, लेकिन उलमा से जो आपने सुन रखे हैं कि अल्लाह ने अपनी तरफ से ये किया ये किया, खास तौर पे वो वाक्यात जो अल्लाह पाक ने जाहिर के खिलाफ किया, इनको बोलने से बड़ी जल्दी ईमान कुवत पकड़ेगा। तो देजनारो अभी नियत करी अपनारा नियत करें कि बसवार जन्म दिले मध्य अल्लाह से हाँ ये बोलते हैं বলতে হবে, শুনতে হবে, চিন্তা করতে হবে। বলছে এই জন্য যত বেশি বলবে অত দিলের ভিতরে আসবে। বলছে এই জন্য কোরআনের মধ্যে যে সমস্ত ঘটনা আছে এগুলো বলতে হবে, শুধু যদি আমরা বলি বলেন বলেন, কেউ যদি বলে না বলতে এটা দিলের ভিতরে আসবে না। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে সমস্ত ঘটনার কথা বলছেন, যে সমস্ত জিনিস করতে বলছেন, ওইটা বলতে হবে, শুনতে হবে, চিন্তা করতে হবে। বলছে খাসভাবে ওই সমস্ত ঘটনা, ওই সমস্ত কিসা যেখানে আল্লাহ তাআলা মানে জাহিরের খেলাফ, যেখানে আল্লাহ তাআলা সাহায্য করতেন, ওই সমস্ত ঘটনা বলতে হবে, শুনতে হবে। যদিও কোরআনের আয়াত আমরা পড়তে পারি না, জানি না, বলতে ওলামায়ে কেরামের কাছ থেকে যে ঘটনাগুলো শুনতেছি, এই ঘটনাগুলো যদি আমি যত বেশি বলবো ওতে ঈমান আরো বেশি আসে দিলের মধ্যে। জেসে ইব্রাহিম আলাইহিস সালাম কো আগ মে ডাল দিয়া, আল্লাহ নে আগ কো জ্বালানে সে রোক দিয়া, আব ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি ফের রহে বেটে কে গলে পে, अल्लाह ने छुरी को रोक दिया, मूसा अलैहि सलाम पानी में से पानी पे लाठी मारी, अल्लाह ने 12 रास्ते बना दिए, पानी पर 12 लाख लाठियां मारो तो जब तक अल्लाह का फैसला नहीं होगा एक रास्ता भी नहीं बनेगा, यहाँ 12 रास्ते बन गए। और जरकम इब्राहिम अलैहिस्सलाम के जखन आगुने मध्ये फलानो होइसे ढाला होइसे, তো আগুন আল্লাহর হুকুম ছিল না, যেন আগুন ইব্রাহিম আলাইহিসসালাম জ্বালাইতে পারে না। এইরকম বলছে ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি নিয়ে ইসমাইল আলাইহিসসালামকে জব করতে চাইছেন, কিন্তু আল্লাহ ছুরিকে মানা করছে, আল্লাহর হুকুম ছিল না, এই জন্য ছুরি ইব্রাহিম ইসমাইল আলাইহিসসালাম কাটে নাই। এরকম মুসা আলাইহিসসালাম যখন লাঠি মারছেন পানির উপরে, তো 12টা রাস্তা হয়ে গেছে, শুকনো রাস্তা হয়ে গেছে, বলছে আল্লাহর এরাদা ছিল রাস্তা হয়েছে, আল্লাহর হুকুম ছিল। বলছে এমন যে 12 লক্ষবারও যদি পানি পানির উপর লাঠি মারা হয় আর আল্লাহর যদি ফয়সলা না হয়, আল্লাহর ইরাদা না হয়, তো একটা রাস্তাও হবে না। পাথর পে লাঠি মারো 12 চশমে জারি হয়ে গে, পাথর পে 12 লাখ লাঠিয়া মার কে দেখ লো, এক কতরা পানি ভি নি নিকলেগা জব তক আল্লাহ না চাহে, আল্লাহ চাহে তো 12 চশমে জারি কর দে। বসে পাথর উপরে যখন মুসা আলাইহিসসালাম লাঠি মারলেন, ওইখান থেকে 12টা চশমা ওইখানে পানির 12টা চশমা বাইরে এলো, বলছে এখন আল্লাহর হুকুম ছিল এখানে পাথর থেকে এক পাথরে বারোটা চশমা পানি চশমা বাইরে এলো, কিন্তু বারো লক্ষবার যদি আমরা যদি মারিয়ে দেখেন পাথর উপরে লাঠি আল্লাহর যদি ফয়সলা এরা দেওয়া নয় তো বলছে একটা চশমা এখান থেকে হবে না। উযায়র আলাইহিসসালাম এক বস্তি উজড়ি হুই দেখ কর কাহা কি ইস বস্তি কো আল্লাহ জিন্দা করেগা কেসে জিন্দা করেগা, আল্লাহ নে 100 সাল মৌত দেখর ফির জিন্দা কর দিয়া আর ইস আরসে মে ও বস্তি আবাদ কর দি, গদা মর কে হাড়িয়া হাড়িয়া আর পানি আর খানা ও লটকায়া তা দরখত পে, ইনকো আল্লাহ নে 100 সাল কে বাদ জিন্দা দিয়া আর পুছা কিতনা কিতনা ইহা রহে, ও কহতে এক দিন ইয়া দিন কা ভি কুছ হিসসা, আর পানি 100 সাল মে খানা 100 সাল খারাপ নাহি হুয়া। হুজুর আলাইহিসসালাম একজন নবী ছিলেন, উনি এক বিরান বস্তি থেকে যেখানে আল্লাহর আজাব যে সমস্ত বস্তিকে শেষ করে দিতে গ্রামকে বিরান করে দিতে ধ্বংস করে দিতে এখানে যাইতেছিলেন, আর দিল্লিতে বলতেছিলেন কি এই বস্তি এই গ্রাম আবার আল্লাহ তাআলা কিভাবে আবাদ করবেন। তো এই কথা আসার পরে আল্লাহ তাআলা ওনাকে মৌত দিয়ে দিলেন আর 100 বছর ওনাকে মরা অবস্থায় রাখলেন। এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা ওই গ্রামকে বস্তিকে পুরা শহর আবাদ করে দিলেন, আর ও তার যে গাদা ছিল গাদা মরে গেল আর সমস্ত ময়রা মাটির সাথে মিলে গেল, আর বলতে ওই হুযুর আলাইহিসসালামের খানা আর পানি একটা গাছের সাথে লটকানো ঝুলানো ছিল। তো 100 বছর পরে হুযুর আলাইহিসসালামকে আল্লাহ তাআলা জিন্দা করলেন, জিন্দা করে জিজ্ঞাসা করলেন যে তুমি কত সময় এই অবস্থায় ছিলে, বলতে একদিন অথবা একদিনের অর্ধেক পুরো দিনও না কিছু সময়, তো বলতে 100 বছর জিন্দা করে মৌত অবস্থায় তাকে মেরে রাখলেন, কিন্তু তার খানা আর যে পানি ওইটা ছিল লটকানো ঝুলানো ছিল ওইটা খারাপ হয় না। ইব্রাহিম আলাইহিসসালাম নে আল্লাহ পাক সে আরজ কিয়া মুজে দিখা আপ মুর্দোঁ কো কেসে জিন্দা করোগে, আল্লাহ পাক নে ফরমায়া তেরা ঈমান নহীঁ, কাহা ঈমান হ্যায় লেকিন ইতমিনান কলব, জেসে কোই বন্দা কহে কে ফলানা বন্দা উড় জাতা হ্যায় আসমানো পে, তো বন্দা কহে কে দেখু তো সহি কেসে উড়তা হ্যায়। ইব্রাহিম আলাইহিসসালাম দেখনা চাহতে থে কে কেসে হোগা, ঈমান হ্যায় ঈমান হ্যায় 100%, লেকিন ইসকি কাইফিয়ত ক্যা হোগি। আল্লাহ পাক নে ফরমায়া 4 পরিন্দে লে লে, উনকো জিবা করকে উনকা গোশত মুখতলিফ পাহাড়ো পে রাখ দে, ফির উনকো বুলা তেরে পাস দৌড়তে হুয়ে আয়েঙ্গে। ইব্রাহিম আলাইহিসসালাম কে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে বলছেন কি আল্লাহ আপনি মুর্দাকে কিভাবে জিন্দা করবেন কিভাবে জীবিত করবেন, তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালাম বললেন তোমার কি ঈমান নাই তোমার বিশ্বাস নাই যে মুর্দাকে আমি কিভাবে আমি জিন্দা করতে পারি, তো বলছে আল্লাহ ঈমান তো আছে বিশ্বাস তো আছে কিন্তু কিভাবে করবেন এইটা আমি দেখতে চাই। বলছে যেরকম একটা লোক শুনছে অমুক লোকটা হাওয়ার মধ্যে আকাশে উঠতে পারে, তো সে তো একই না দেখতে চায় কিভাবে সে আকাশে উঠবে হাওয়ার মধ্যে উঠবে, তো ইব্রাহিম আলাইহিসসালাম তো ছিল পাক্কা আল্লাহ তাআলা জিন্দা করতে পারেন জিন্দা করবেন কিভাবে করবেন এই এইটা কাইফিয়তটা কিভাবে এটা দেখতে চাইছেন। তো আল্লাহ তাআলা হুকুম বলছেন তুমি চারটা পাখি ধরো আর এটা জব করো, জব করে আর গোশতের টুকরা বানাও, আর গোশতের টুকরা বানাইয়া চায়ের পাহাড়ে বিভিন্ন জায়গায় এক মিলাইয়া তারপর আলাদা ভাগ করে রাখো। তো যখন উনি চারটা পাখি জব করলেন আর এটা গোশতের টুকরা বানাইয়া চায়ের পাহাড়ের মধ্যে বিছাই দিলেন, তখন বললেন তুমি তা এই এক একটা নাম নিয়ে যখন ডাকবা তো এইটা জিন্দা হয়ে দৌড়েই তোমার কাছে আসবে। ইব্রাহিম আলাইহিসসালাম নে 4 পরিন্দে নিয়ে এক মুরগ এক কাওয়া এক কবুতর এক মোর, বাকি তফসিরো মে কোই এক কে বদলে দূসরা ভি হ্যায় বহরহাল ইয়ে 4 পরিন্দে দিয়ে, ফাযাবাহা হুন্না উন সবকো জিবা কিয়া, ওয়া নাতাফারিশা হুন্না উন সবকে পর নোচ লিয়ে নিকাল দিয়ে, ওয়া কত্তাহা হুন্না উন সবকো টুকড়ে টুকড়ে কর দিয়ে, ওয়া খালাতা হুন্না উন সবকো আপস মে মিলা দিয়া, জেসে আপ রেত বজরি সিমত পানি ডাল কে উসকো মিলা দেতে হ্যায় ইস তরহ ইন সবকো মিলা দিয়া, ওয়া জাজ্জাআহুন্না আজজাআন ফির উনকে কাই আজজা বানায়ে আর উনকো কাই পাহাড়ো পে রাখ দিয়া। তো ইব্রাহিম আলাইহিসসালাম চারটা পাখি নিলেন, একটা হইছে মুরগি আর একটা নিল কাউয়া কাক আর একটা কবুতর আর একটা আছে মোর, একটা পরেন্দা পাখি আছে, অন্য তাফসীরে অন্য পাখির কথাও লেখছে, বলছে একটা পাখি নিয়ে আউনি, চারটাকে জব করলেন, জব করে তারপর উপর থেকে ওটা সব ফালাইলেন, এরপরে টুকরা টুকরা করলে গোস্ত টুকরো টুকরো করে সমস্ত একাত্রিত করলেন, মিলাই ফেলাইলেন। যেরকম মানুষ যেরকম মিস্ত্রি রাজমিস্ত্রি বলছে সিমেন্ট বালি আর পানি দিয়া মিলায় বলতে এরকম সমস্ত গোস্ত গুলা মিলাইল, মিলাবার পরে ভাগ করিয়া চারটা ভাগ করিয়া চার পাহাড়ের মধ্যে বিভিন্ন জায়গায় রাখলো। ইব্রাহিম আলাইহিস এরকম চারটা পাখি মানে কাইটা গোস্ত বানাইয়া চার পাহাড়ের মধ্যে রাখলো। আর উন সবকে সার আপনি হাথ মে পকড় লিয়ে ও নেই রাখে, ফির এক পরিন্দে কো বুলায়া, মসলন মুর্গ কো বুলায়া, জালা তফসীরো মে আতা হ্যায় জালা ইয়াতীর রীশ ইলা রীশ ওয়দম ইলা দম ওয়াল্লাহম ইলা লাহম, উস মুর্গে কা পার জাহা জাহা পড়ে থে ওয়াহা সে উড়ে, এক জগা ইব্রাহিম আলাইহিস সালাম কে সামনে জমা হুয়ে উনকা খুন উনকা গোশত আর জো মুর্গ কা জো টুকড়া জো জুজ জো জর্রা খুন কা কতরা ও আপনি আপনি জগা সে উড়ে, আর ইব্রাহিম আলাইহিস সালাম কে সামনে ও মুর্গা তৈয়ার হো গিয়া, সার ইব্রাহিম আলাইহিস সালাম কে হাত মে, ফির ও ভাগা হুয়া সার লেনে কে লিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কে পাস আয়া, ইব্রাহিম আলাইহিস সালাম নে উস মুর্গ কে সামনে দূসরে জানওয়ার কা সার উসকে সাথ জোড়নে কে লিয়ে আগে বড়ায়া, মুর্গা সার কাটা হুয়া আপনি গর্দন ইব্রাহিম আলাইহিস সালাম কে হাত কি তরফ আগে বড়াতা থা, গোয়া জুবানে হাল সে কেতা থা মেরা সার জোড়ো মেরে সাথ, ইব্রাহিম আলাইহিস সালাম আয়া মুর্গ হ্যায় সার আগে কর দিয়া কওয়ে কা, ভাইয়া বাহু উসনে উস সার কো লেনে সে ইনকার কিয়া, ফির কবুতর কা সার আগে কিয়া ইয়া বাহু উসকো ভি লেনে সে ইনকার, মোর কা সার আগে কিয়া মুর্গা মোর কা সার কবুল নাই করতা আপনি গর্দন পিছে করতা থা, জব ফির মুর্গ কা সার জো উসকা আপনা থা ও আগে কিয়া, মুরাক্কাব বিকুদরতুল্লাহি আজ্জা ওয়া জাল ও আল্লাহ কি কুদরত সে উসকে সাথ জুড় গিয়া। ওসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চাইটা পাখির মাথা যে ছিল এটা নিজের কাছে রাখলেন, আর তার গোস্তগুলো বিভিন্ন জায়গায় যখন পাহাড়ে রেখে দিলেন তখন একটার নাম নিয়ে ডাকলেন। তো যেরকম মুরগির নাম নিল, মুরগির নাম দিয়ে যখন ডাকা শুরু করলো, তো তাফসীরের মধ্যে আছে উনি বললেন যে যেখানে যেখানে পরগুলো ছিল ওইগুলো আয়েশা ওনার সামনে জমা হইতেছিল, যেখানে যেখানে এক এক রক্তের রক্তের কতরা এক এক ফোঁটা যেখানে ছিল সবগুলো একটা জমা হইতে লাগলো, এরকম যেখানে যেখানে গোস্তের টুকরা ছিল সবগুলো দৌড়ে আয়েশা বলছে এক জায়গায় ওনার সামনে বলছে গোস্ত তারপরে রক্ত পর সবগুলো আয়েশা একটা মোরগের সকল হয়ে গেল। এখন একত্রিত হইয়া ইব্রাহিম আলাইহিস সামনে আসতেছিল, যেরকম বলতেছিল যে আমার মাথা দাও আমার সাথে লাগাই দাও, তো ইব্রাহিম আলাইহিসাল্লাম যখন মুরগি সে ডাকছে কিন্তু সে ওইখানে কাকের ওই মাথাটা নিয়ে ওইখানে লাগাইতে চাইছে তো পিছে সরে গেছে। তো এরপরে আবার সে এইটা অন্য একটা মনে করেন যে সে কবুতরের মাথা আগে করছে কিন্তু সে আবার পিছে চলে গেছে, এরকম এরপরে মোর যে ছিল অন্য একটা যে পাখি তার মাথা যখন আগে পিছে চলে গেছে, যখন ইব্রাহিম আলাইহিসাল্লাম মুরগির মাথাটা আগে করলেন তো বলছে সাথে সাথে তার সাথে আল্লাহর হুকুমে লেগে গেলেন আর পুরা মুরগি তার সামনে তৈয়ার হয়ে গেল। ইসি তারা ফির কব্বে কো বুলায়া, জিসকো ভি তরতিব তরতিব মুরাদ নেই, জিসকো বুলায়া কব্বে কো বুলায়া উসকে পর উসকা খুন উসকি হড্ডি উসকা গোশত জাহাঁ জাহাঁ কা উড়া, সামনে কব্বা তৈয়ার আপসার লে আয়া, জিনোনে কবুতর কা সার আগে কিয়া উসনে ইনকার কিয়া, মোর কা সার আগে কিয়া ইনকার কিয়া, জব কব্বে কা আগে কিয়া তো জুড় গিয়া, ইসি তারা ফির কবুতর কো বুলায়া যে উসকে পর উসকি হড্ডি গোশত উসকা খুন জাহাঁ জাহাঁ জিস পাহাড় পে থা, সামনে আকে কবুতর তৈয়ার আপনা সার লেনে কে লিয়ে আয়ে, গর্দন আগে করে ইব্রাহিম আলাইহিস সালাম নে মোর কা সার আগে কিয়া, انکار کیا اس کبوتر کا کیا تو سب جڑ گیا, پھر مور کو بلایا اسی طرح اس کا بھی جہاں جہاں پر جہاں گوشت کا ٹکڑا ہڈی سب جڑ گیا, اور سر لینے آیا مور کا سر لگا دیا, سارے پرندے اپنی اصلی حالت میں تیار ہو گئے. بس ایرکم ایرپور ابراہیم علیہ الصلوۃ والسلام جے کان تاکہ ڈاک دلو এরকম তার যেখানে যেখানে রক্ত ছিল হাড্ডি ছিল পর এগুলো সব এবার ইব্রাহিমের সামনে জমা হয়ে গেল আল্লাহর হুকুমে. যখন জমা হয়ে গেল আগে আসলো তার মাথার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম মনে করেন কবুতরের মাথা যখন আগে করলো সে অস্বীকার করলো পিছিয়ে চলে গেল, এরপরে মোরের যখন মাথা আগে করলো সে অস্বীকার করলো পিছিয়ে চলে গেল, যখন কাকের মাথা আগে করলো তো সে সাথে সাথে নিয়ে আল্লাহর হুকুম এসে জমা জুড়ে গেল তার সাথে মিলে গেল. এরকম এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যে কবুতরকে ডাকলো বলছে তার টিপ না, যার যেটাকে ডাকা হয়েছে সেটাই আগে আসছে. ওইরকম আল্লাহর হুকুমে যেখানে যেখানে রক্ত ছিল যেখানে হাড্ডি ছিল যে সমস্ত জায়গায় গোস্ত ছিল পর ছিল সব একের পর এক আইসা মিলে গেল ওনার সামনে. তো উনি যখন মাথা নেওয়ার জন্য ওইটা আগে আসলো ইব্রাহিম আলাইহিসসালাম মনে করেন মোরের মাথা যখন আগে করছে সে অস্বীকার করলো পিছিয়ে চলে গেল, তো যখন আবার এই কবুতরের মাথা আগে করলো তো সে আগে আইসা মাথার সাথে মিলে গেল. এরপরে মোরকে ডাকলো তো মোরের গোস্ত যেখানে ছিল যেখানে রক্ত ছিল যেখানে পর ছিল যেখানে হাড্ডি ছিল সবগুলো একত্রিত হয়ে জমা হয়ে গেলেন ইব্রাহিম আলাইহিসসালাম যখন মোরের মাথা আগে করলেন তো এইরকম তার সাথে মিলে গেল. তো বলছে চারটে পাখি আবার যেরকম ছিল তার নিজের আসলি সুরাতের মধ্যে আসলি অবস্থায় আবার নতুন ভাবে সে তৈরি হয়ে গেল আল্লাহর হুকুমে. আব সোচনে কি বাত ইয়ে হ্যায় কে উসকে পর পর কে সাথ আঁখে তো হ্যায়ই নেই, পর কে অন্দর দিমাগ তো হ্যায়ই নেই, হড্ডি কে অন্দর আঁখে তো হ্যায়ই নেই, গোশত আর খুন কে অন্দর আঁখে তো হ্যায়ই নেই, দিমাগ তো হ্যায়ই নেই, ये सारे पहाड़ों से उड़कर आकर एक जगह जमा कैसे हो गए. बस चिंता करा विषय হইল যে যেগুলা পর ছিল পর পরের মধ্যে তো চোখ নাই ওইখানে তো দিমাগ নাই ওইখানে জেহেন ওইখানে নাই বস ওইখানে তো হাড্ডিও নাই এইরকম তার গোশতের মধ্যে ওইরকম চোখ নাই এইরকম গোশতের মধ্যে হাড্ডির মধ্যে ওখানে চোখ নাই তার দিমাগ নাই তো এগুলা দেখতেছিল না তো এগুলা কিভাবে বিভিন্ন পাহাড়ে পড়া ছিল ওইখান থেকে কিভাবে একত্রিত হয়ে গেলেন কিভাবে আসলেন এইটা এইটা চিন্তার বিষয়. ফির জব ও পরিন্দে জব জুড় যাতে থে তো সার লেনে কে লিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম কি তরফ ইব্রাহিম আলাইহিসসালাম কে হাত কে আগে গর্দন কেসে করতে থে আঁখে তো উসমে হ্যায়ই নেই আঁখে তো ইব্রাহিম আলাইহিসসালাম কে হাত মে হ্যায় সার সব কে. দেখো আল্লাহ পাক দেখ কিসি কো দিখায়ে আঁখে आंखों का मोहताज नहीं, अल्लाह अपनी कुदरत से करता है जो चाहता है करता है, ये ईमान बनाना है. हम मोहताज हैं, अल्लाह को किसी चीज की एहतियाज नहीं है. इन्नमा अमरुहु इज़ा अरादा शैअन अन यकूल लहू कुन फयकून, जब अल्लाह इरादा करता है ये हो जा वो हो जाता है. बोलते थे ये एरपर पूरा पर गुस्तो হাড্ডি রক্ত সব যখন জমা হয়ে গেল একটা সকল সুরাতে আইসে গেল বলছে এরপরে প্রত্যেকটা পাখি ইব্রাহিম আলাইহিসসালামের সামনে আসতেছিল তার মাথা নেওয়ার জন্য. বলছে তাদের কাছে চোখ ছিল না, তারা কি দিয়ে দেখতেছিল চোখ তো ইব্রাহিম আলাইহিসসালামের যে মাথা আছে মাথার মধ্যে চোখ. তো বলতেছে এইটার ইয়াকিন আর শেষ বসানের মধ্যে যে আল্লাহ তাআলা যে দেখাইতে চায় তো চোখের মহতাজ না, চোখ ছাড়াও আল্লাহ তাআলা দেখাইতে পারে. তো বলছে এটা দিলের ভিতরে ইয়াকিন বসানো বিশ্বাস যে আল্লাহ তাআলা যা চায় চাই তাই করতে পারে. আল্লাহ তাআলা যে কোনো জিনিসের যখন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে যখন কোনো জিনিসের ইরাদা করে তো আল্লাহ তাআলাও বলেন হও আর হয়ে যায়. তো বলছে আল্লাহ তাআলার ইরাদা এইটাই উজুদ এইটাই হয়ে যাওয়ার জন্য যথেষ্ট আল্লাহ তাআলার ইরাদা. তো বলছে আমরা সবাই মহতাজ, আল্লাহ তাআলা সমস্ত মখলুকম আল্লাহ তাআলা কারো মহতাজ না. বলছে এটা মেহনত করে দিলের ভিতরে ইয়াকিন বসানো যে আল্লাহ যারা চাপ যা চায় তাই করতে পারেন. अब ये अर्ज किया जा रहा है कि ईमान बनाना ईमान मजबूत और कवी करना इसका आसान तरीका क्या है, ये अर्ज किया जा रहा है. कुरान पाक के वाक़यात खास तौर पर जो अल्लाह पाक ने जाहिर के खिलाफ किया इनको बोलना सुनना सोचना इससे इंशाल्लाह बहुत जल्दी ईमान कवी होता जाएगा और कवी तर होता जाएगा. বলতেছে এখন এটাই বলা হচ্ছিল যে আমরা ইমানকে কিভাবে মজবুত করব, কিভাবে শক্তিশালী করব। বলছে এটা বলা যে ইমান আমাদের মধ্যে কিভাবে আসবে, বলছে এইটা হইল যে কোরআনের মধ্যে যতগুলা ঘটনা আল্লাহ তাআলা জিকির করছেন, বয়ান করছেন, যতগুলা কিসা ঘটনা আছে যেখানে যেখানে আল্লাহ তাআলা জাহিরের খেলাফ আল্লাহ তাআলা যে সাহায্য করছেন, আল্লাহ তাআলা মদদ করছেন, ওই ঘটনাগুলা বলা এবং শোনা এবং চিন্তা করা। বলছে এর দ্বারা আমাদের ইমান মজবুত হবে, ইমান পোক্ত হবে। তার এক কোরআনে পাক নে এক আর ওয়াকিয়া শোনায়া, আলম তারা ইল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম খুলুফুন হাযারাল মউত। এক বস্তি থি উসমে তাউন কা মরজ ফেল গিয়া, ওবা ফেল গই। ওবা ইয়ে হ্যায় কি জলদি জলদি আদমি ইধার ইস ঘর কা মর গিয়া, উস ঘর কা মর গিয়া, উস ঘর কা মর গিয়া। জেসে মুরগিয়ো কো বিমারি আতি হ্যায় তো মুরগি খানে খালি হো জাতে হ্যায়, মরতি জাতি হ্যায় জ্যাদা জ্যাদা। ইয়ে কহনে লগে না আতি আরদন লা মউতা ফিহা, হাম তো কিসি এসি জমিন মে নিকল জায়ে, ইস শহর কো ছোড় দে জাহাঁ মৌত সে বাঁচ জায়ে। বলতেছে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আরেকটা ঘটনা বয়ান করছেন যে ওখানে একটা গ্রামের মধ্যে, একটা শহর অথবা গ্রামের মধ্যে ছেলে বিমারি হয়েছে, যে তাউন, যে এটা এমন বিমারি যেরকম কোন এলাকায় যদি মুরগি টুরগির মধ্যে, মুরগির মধ্যে বিমারি আসছে, কোন রোগ আসছে, তো সাথে সাথে এখানে মারা যায় ওইখানে মরে। তো এইখানে ওই বস্তির মধ্যে, গ্রামের মধ্যে, শহরের মধ্যে ছেলে যে তাউনের যে রোগ আসছে, তো এখানে একের পর এক লোক মরতেছিল। তো কিছু লোক ওইখানের ওই গ্রামবাসীরা বলতেছে আমরা এইখান থেকে বাইরে চলে যাই, এমন এক জায়গায় যাব যেখানে কোনো মৌত নাই। তো তারা ওইখান থেকে বাইরে যাওয়ার ইরাদা করে। আর ইয়ে বস্তি সে নিকল গায়ে, আপনি বিবি বচ্চে সব বস্তি ছোড় কর চল ছো চল, চলতে চলতে চলতে চলতে বহুত দূর নিকল গায়ে। এক বাদি মে পৌঁছে, वादी कहते हैं दो पहाड़ों के बीच जो जगह होती है जहाँ लोग अपनी बस्ती बना लेते हैं, अपनी खेतियाँ करते हैं, और इतने थे हजार हा इंसान थे उस वादी को भर दिया, इतने इंसान थे। बस तरह एक बस्ती थे वो शहर थे बहरे ही गलन आज चला शुरू कर, चलते चलते चलते अनेक दूर चले गलन, और जैसे जैसे এক এক জায়গায় গেলেন, তুই পাহাড়ের মাঝখানে একটা অদি, অদি বলে তুই পাহাড়ের মাঝখানে যেখানে মানুষ আবাদ হয়, যেখানে মানুষ শহর বানায় আর ওখানে খেতি বাড়িও করে। তো বলছে সেইখানে পৌঁছলেন আর হাজার হাজার মানুষ ছিলেন, ছেলে মেয়েদেরকে নিয়ে ওইখানে চলে গেলেন। আব সমঝে কে হাম মৌত সে দূর আ গয়ে, ইয়ে না জানে কে জাহাঁ ভি চলে যাও আইনামা তকুনু ইউদরিককুমুল মউত, মৌত সে বন্দা নেই ভাগ সকতা, জাহাঁ ভি পৌঁছ যায় মৌত তো উসকো আ জায়েগি। বলছে যখন চলে গেলেন তারা বললেন যে আমরা তো মৌত থেকে বাঁচতে গেলাম, কিন্তু তারা এটা তারা জানতো না বা এটা তাদের খেয়াল ছিল না কে আল্লাহ তারা বলতেছেন যেখানে তুমি হবো আবার যেখানে তুমি থাকো সেখানে তোমার কাছে মৌত এসে যাবে। আব আল্লাহ পাক নে দো ফেরিশতে ভেজে, এক ওয়াদি কে এক তরফ দূসরা ওয়াদি কে দূসরি তরফ, ও দোনো ফেরিশতোঁ কো হুকম হুয়া, দোনো নে চিখ লগাই জোর সে, এসি চিখ লগাই জিসকি উনসে বরদাশত না হো সকি, কলেজে ফট গয়ে আর সারে এসে মর গয়ে, মউতা কা মউতা রাজুলিন ওয়াহিদ, জেসে এক হি বন্দা মর যায় সারে হাজারো আদমি এক বারগি ইকঠে সারে মর গয়ে। আল্লাহ তাআলা দুজন ফেরেশতা পাঠাইলেন, আর একজন ফেরেশতা ওই আবাদির ওই শহরের বা গ্রামের এক মাথায় দাঁড়াইয়া, আর একজন ফেরেশতা অন্য মাথায় দাঁড়ায়, এমন জোরে একটা চিৎকার মারলেন যে এত জোরে যে চিৎকার মারার সাথে সাথে সমস্ত লোকের দিল ফাইটা ওইখানে মরে গেলেন সবাই। বলতে এইরকম যেরকম একজন লোক মরে গেল, যেরকম এত চিৎকার একসাথে আর এক সময় সবাই দিল ফাইটা, যে তারা ওই আওয়াজ ওই চিৎকার আওয়াজকে সহ্য করতে পারে নাই। বলতে দিল ফাইটা সবাই মরে এক সময়, এইরকম যেরকম একজন লোক মরে যেরকম এক সময় ওইরকম সবাই মরে গেল। ফির উন পর বড়া লম্বা জমানা গুজর গয়া, গোশত খতম হো গয়ে আর হাডিয়াঁ রহ গই, ফির আর জমানা গুজরা হাডিয়োঁ কে অন্দর কি রতুবত ও ভি খতম হো গই, ہڈیاں الگ الگ ہو گئیں اور زمانہ گزرا ہوائیں چلیں تو ادھر کی چھوٹی چھوٹی ہڈیاں ہواؤں کے ذریعے دوسری طرف سے ہوا چلی, ادھر کی چھوٹی چھوٹی ہڈیاں ادھر, آپس میں سارا میدان ہڈیاں خلط ملط ہو گئیں. سر کسی کا, بازو کسی کا, پاؤں کسی کا, انگلی کسی کی, اس طرح ساری ملی جلی ہو گئیں. بس ایر پرے اوئی چلو پر ایک زمانہ ہوتی بھائی تو ہیتے لگلو ایک زمانہ گلو تادے سمست بستو گلا ماتی شتے مشے گلو شیش ہوئی گلو. এরপরে একটা জমানা আসলো, এক জমান অতিবৃষ্টি সময় হইতে লাগলো যে শরীরের হাড্ডির ভিতরে যে এনি রুতুবাত ছিল পানির মতো ওইটাও শেষ হয়ে গেল. এরপরে আবারও এরপরে চলতে লাগলো জমানা, চলতে অতিবাহিত হইতে লাগলো. এরপরে হাওয়া চললো, হাওয়ায় এক এক মাথার সমস্ত হাড্ডি অন্য মাথায় নিয়ে গেল. আবার ওদিক থেকে যখন হাওয়া আসতে লাগলো ওদিকের হাড্ডি এই মাথায় নিয়ে আসলো. বলছে একজনের মাথা, একজনের পাও, একজনের আঙ্গুল আর হাড্ডি আর পায়ে সমস্ত এক অপার সাথে মিলে গেল, সব একত্রিত হয়ে গেল. ফির উন পর হযরত নবী পহলে আম্বিয়া মে সে জিনকা নাম হিযকীল আলাইহিস সালাম কো গুজরে ময়দান ইনসানি হাড্ডিয়ো সে ভরা দেখ কে হায়রান হো গয়ে কি ইয়ে ইতনে ইনসান ইয়ে কেসে ইয়াহাঁ মর গয়ে ক্যা হুয়া. اللہ سے دعا مانگی, اے اللہ ان کو میرے ہاتھ سے زندہ کر دے. بس ایر پورے ویخان تھے کہ اللہ ایک جن نبی ان نام سلو حسکیل علیہ السلام تو انہی جن ویخان تھے کہ جائیتی سلن تو دیکھتے سے مانوشیر انسانیر ایتو ہڈی ایتو ہار مانوشیر ایکنے تو کی بابے تو انہی حیران ہوئی گلن اچھے جو ہوئی گلن کہ مانوشیر انسانی ایتو ہڈی گلے ایکنے کی بابے تو انہی اللہ کا سے دعا کر لن আল্লাহ এই সমস্ত মানুষগুলো আমার হাতে জিন্দা করে দেন. আল্লাহ পাক নে ফরমায়া তুম তিন আওয়াজে লাগাও. পহলি আওয়াজ ইয়া আইয়াতুহাল ইযামাল বালিয়া ইন্নাল্লাহ ইয়ামুরুকা আন তাজতামি'ই ইলা আখিরিহি. এ পুরানি হাড্ডিও আল্লাহ হুকুম দিতা হে হর জিসম হর হাড্ডি আপনে জিসম কে জো বুনিয়াদি হাড্ডি হে اس ہڈی کے ساتھ جڑ جائے تو وہ ہڈیاں اپنی اپنی جگہ سے اٹھی. عبد الرحمان کی میں سمجھانے کے لیے اپنی طرف سے کہتا ہوں, عبد الرحمان کی ہڈی جہاں جہاں تھی وہ وہاں عبد الرحمان کے ساتھ ٹانگ ٹانگ کی جگہ, بازو بازو کی جگہ, انگلیاں ہاتھوں کی اپنی جگہ, پاؤں کی اپنی جگہ, ہر انسان کی ہڈیاں اپنے اپنے جسم کی بنیادی ہڈی کے ساتھ اپنی اپنی جگہ جڑ گئی. گویا کہ سارے انسان ہڈیوں کے ڈھانچے مکمل تیار ہو گئے. تو اللہ تعالیٰ پپو سے کہ انہیں بولا ہلو آپ نے تین کا آواز دیبین. تو ایک کا آواز ہلو کہ آئے پرانو ہڈی تمہارا سبائی اصل جو ہڈی مانشے شریر جرا میرودنڈ ایدر ساتھ تمہارا جمع ہوئے جاؤ. তো যখন উনি আওয়াজ দিলেন যে পুরানো হাড্ডি সবাই তোমরা শরীরের মেইন আসল হাড্ডির সাথে জমা হয়ে যাও, তো জমা শুরু হইল. তো বলতে বলতে একটা উদাহরণস্বরূপ আমি বলতেছি যে আব্দুর রহমানের যে আসল যে হাড্ডিটা ছিল ওর সাথে যে আরো হাড্ডি পায়ের, হাতের, আঙ্গুলের, মাথার, বলতে সমস্ত শরীরের যতগুলো হাড্ডি আছে বলতে ওই আসল হাড্ডির সাথে জমা হইল. বলতে এখন শুধু ওই ময়দানের মধ্যে মানুষের হাড্ডি মানে পুরা এক একটা শরীরের সাথে এক একজনের সাথে তার হাড্ডি গুলো জমা হইতে লাগলো, জমা হয়ে গেল. ফির দুসরি আওয়াজ লাগাও, ইয়া আইয়াল ইযাম ইন্নাল্লাহ ইয়ামুরুকি আন তুকসা লাহমান ওয়া উরুকান ওয়া জিলদান ওয়া শাআরান. এ হাড্ডিও আল্লাহ হুকুম দেতা হে হর হাড্ডি কে উপর उसका गोश, उसकी रगें, उसकी खाल, उसके बाल सारे चढ़ जाएं. तो देखते देखते नबी के सामने सारे जिस्मों के ऊपर गोश्त चढ़ गया, खालें चढ़ गई, ऊपर बाल उग आए फौरन. ऐसे हो गए सारे इंसान जैसे अभी अभी मरे हूँ. द्वितीय आवाज जो आवाज़ सिलो जे উনি নবী বলতেছিলেন ওই সমস্ত হাড্ডি আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম করতেছে যে হাড্ডির উপরে গোস্ত যেন আইসে যায়, এরকম গোস্তের শরীরের মধ্যে যতগুলো রগ আছে রগগুলো যেন জায়গায় আইসে যায়, এরকম শরীরের পশমগুলো যেন আইসে যায়। তোমার সেই হুকুমের সাথে বলছে ওই প্রত্যেকটা যে ওইখানে হাড্ডি ছিল মানুষের হাড্ডি সাথে গোস্ত আইসে গেল, গোস্তের উপরে এইরকম পশমগুলো আসলো রগ লেগে গেল, বলছে যেরকম মনে হইতেছে সমস্ত এইখানে এই যে হাড্ডি ছিল এখানে মানুষের মতো হইয়া যে এই লোকগুলো এখন কিছু আগে মারা গেছে এরকম হয়ে গেল সব ওই নবীর সামনে। তিসরি আওয়াজ, ইয়া আইয়াতুল আরবা, এ রূহ আল্লাহ হুকুম দেতা হ্যায় কি হর রূহ আপনে জিসম মে যায়, জিস জিসম কে আন্দর উসনে জিন্দগি গুজারি থি তো সারি রূহে আপনে আপনে জিসমো মে দাখিল হো গই, اور وہ فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ پھر وہ سارے زندہ ہو کے کھڑے ہو گئے ایک دوسرے کو دیکھ رہے ہیں, قَالُوا سُبْحَانَكَ لَا إِلَٰهَ إِلَّا أَنْتَ, وہ پکار رہے تھے اے اللہ تو پاک ہے تیرے علاوہ کوئی الہ نہیں, تو ایک اکیلا اللہ الہ ہے۔ پھر پر تین نمبر آواز چلو سے بولتے چلو اے نبی আয় ওই সমস্ত রোহ, বলছে সব রোহ তার নিজের নিজের শরীরে যে আগে তারা যেখানে জিন্দগি কাটাইত জিন্দগি যাপন করছে সেই শরীরের মধ্যে রোহ যেন আইসে যায়। তো বলছে এই আওয়াজের সাথে সাথে সমস্ত রোহ সমস্ত ওই যে মানুষের ঢাকা ছিল মানুষের বদন ছিল বলছে শরীরের ভিতরে আইসে গেছে, আর আসার সাথে সাথে এরকম সবাই দাঁড়াইয়া তারা দেখতেছিল, দাঁড়াই গেলা দাঁড়াই দেখতেছিল আর বলতেছিল কি আল্লাহ তারা কোন মাবুদ নাই আল্লাহ তারা পবিত্র। তো বলতেছে ওই মানুষের শরীরের ভিতরে রূহ আইসার সাথে সাথে মানুষ হয়ে গেল আর আল্লাহ তারা পবিত্রতা বয়ান করা লাগলো। বা এই ফরক হ্যায় মুসলিম আর কাফির মে, মুসলিম কোই চিজ হর চিজ পর আল্লাহ কো কাদির সমঝতা হ্যায় আর কাফির ইধর উধর কি বাতে মারতা হ্যায়। বলছে এইটাই পার্থক্য হইল মুসলমান আর কাফিরের, যে মুসলমান তো এটাই বলে যে প্রত্যেকটা জিনিস সে পয়দা করেনওয়ালা খালেক আল্লাহ আল্লাহই করেন আল্লাহ থেকে হয়, আর কাফির যে সে ইদিক উদির কথা বলতে থাকে। নবী আলাইহিসসালাম কে জমানে মে এক কাফির কইসে পুরানি হাড্ডি মিল গই, বহুত পুরানি কমজোর হো চুকি থি, ও উঠা কে লায়া আর এক মজলিস ভরি হুই থি উসমে খড়া হোকে উস হাড্ডি কো তোড় তোড় কে নিচে ফেঁকনে লগা, জেসে খুশক রোটি হোতি হ্যায় সুক্কি রোটি পাঁচ সাত আট দশ দিন কি খুশক রোটি উসকো এসে তোড় তোড় কে নিচে এসে হাড্ডি কো তোড় তোড় কে নিচে ডালনে লগা আর কেনে লগা, মাই ইউহিয়িল আযাম ওয়া হিয়া রামীম, ইন হাড্ডিয়ো কো কাম জিন্দা করেগা জব ইয়ে বোশিদা হো গই পুরানি হো গই আব ইনকো কোই জিন্দা করেগা। বলছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বলছে এক কাফের এক মুশরিক বলছে একটা পুরানো একটা হাড্ডি একটা হাড় একখান থেকে উঠাই নিয়ে আসছে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের সাথে এক মজমায় বসাছিলেন, তো হুজুর সাল্লাল্লাহু সামনে আইসা ওই হাড্ডি ভাঙতেছিল আর ভাঙে ভাঙে নিচে ফেলাইতেছিল। বলছে যেরকম একটা রুটি সাত আট দিনের আগের পুরানো রুটি শুকাইয়ে গেছে যেরকম বাংলে চুর চুর হয়ে যায়, বলছে রেজা রেজা এইরকম সে ভাঙে ভাঙে ফেলাইতেছিল আর বলতেছিল কে এই হাড্ডিকে আবার দ্বিতীয়বার জিন্দা করবে, এই অবস্থায় কে হাড্ডি তো বিলকুল চুরা চুরা হয়ে গেছে পুরান হয়ে গেছে, তো কে এটা কে পারবে এই পুরান হাড্ডিকে দ্বিতীয়বার জীবিত করবে জিন্দা করবে। আল্লাহ পাক নে কুরআনে সূরত ইয়াসিন শরীফ মে ফরমায়া হামারে লিয়ে মিসাল বয়ান করতা হ্যায় और अपने पैदा होने को भूल गया और ये कहता है इन हड्डियों को कौन जिंदा करेगा जब ये पुरानी होगी, ऐ मेरे हबीब आप इनसे कह दीजिए इसको वो जिंदा करेगा हाँ जिसने पहली मर्तबा पैदा किया था, अपनी पैदाइश को भूल गया, अपनी पैदाइश कैसे पानी के कतरे से पैदा हुआ था इसको भूल गया और ये कहता है। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে বলতেছেন যে এই যে আমাদের আমার জন্য উদাহরণ বয়ান করতেছে কে এটা জিন্দা করবে কিভাবে করবে, নিজেকে ভুলে গেছে যে আমি তাকে কিভাবে পয়দা করছি তাকে কিভাবে আমি পয়দা করছি। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনি বলেন যে এদেরকে একে আমি কিভাবে পয়দা করছি, আমি ইনসানকে কিভাবে আমি পয়দা করছি, যে প্রথমবার পয়দা করছে সেই আবারও পয়দা করবেন। বলছে আমি প্রথমে মানুষকে একজন বলছে মানুষকে আমি পানির কতরা দিয়ে নাপাক কতরা দিয়ে ফুটা দিয়ে আমি মানুষকে পয়দা করছি। হ্যাঁ, আপনি আপনি পেদাইশ পে গৌর করে যে কুছ ভি নাই থা, পানি কা কতরা থা, পানি কা কতরা থা, মনি কা নাপাক কতরা, উসমে সে ये जिस्म कैसे बन गया, जिस्म तो गोश्त था ही नहीं, हड्डियां थी नहीं, जोड़ थे नहीं, इसमें आंखें कैसे बन गई, इसमें देखने की कुव्वत, कान बना दिए सुनने की कुव्वत, नाक बना दी सूंघने की कुव्वत, जुबान बना दी बोलने की कुव्वत, दिमाग बना दिया सोच फिक्र करने की कुव्वत, दिल बना दिया খুন পাম্প করতে খুন কো খারাপ খুন কো ফেফড়ো মে ভেজতা ফেফড়ো সে সাফ হোকর বাপস দিল মে আতা হিল কে দূসরে হিসে সে ফির সারে জিসম মে দিল ভেজতা সারে জিসমে চক্কর লগা কে খারাপ হোকে বাপস আতা হিল কে অন্দর ফির দিল উসকো ফেফড়ো মে জব সে হম পেদা হুয়ে পেদা হোনে সে ভি কই মহিনে পেলে সে দিল নে ইয়ে কাম শুরু কিয়া হুয়া হ্যায় অর মুসলসল ইয়ে চলতা আ রাহা হ্যায় জব ইয়ে চলনা রুক জাতা হ্যায় কহতে হ্যায় জি হার্ট অ্যাটাক হো গিয়া মর গিয়া বন্দা। বলতেছে মানুষ এটা যে চিন্তা করে যে চিন্তা করা দরকার নিজের উপরে কি আল্লাহ তাআলা কিভাবে মানুষকে পয়দা করছে। বলতে মানুষ নিজের পয়দাশ ভুলে গেছে যে আমাকে আল্লাহ তাআলা কিভাবে পয়দা করছে। আল্লাহ তাআলা মানুষকে বলছে এক ফোঁটা মনির কতরা পানির কতরা দিয়ে মানুষকে পয়দা করছে। বলছে ওইখানে তো ওই পানির কতরার ভিতরে চোখও ছিল না, বলছে ওইখানে নাকও ছিল না, কানও ছিল না, রক্ত ছিল না, বলছে কোনো জিনিস ছিল না। আল্লাহ তালা নিজের কুদরত দিয়ে কিভাবে মানুষকে পয়দা করছে। আল্লাহ তালা ওইখানে হাড্ডি পয়দা করছেন, গোস্ত পয়দা করছেন, রক্ত পয়দা করছেন, এরপরে চোখ হাত পাও বলছে চাঁদ মুখ পয়দা করছেন, জবান পয়দা করছেন কথা বলার জন্য, চোখ পয়দা করছে দেখার জন্য, কান শোনার জন্য, দিমাগ পয়দা করছে চিন্তা করার জন্য, জেহেন দেশে চিন্তা করার জন্য, এরকম বলছে হাত দেশে ধরার জন্য, বলছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গটা আল্লাহ তালা ওই এক ফোঁটা পানির মধ্যে মানুষকে পয়দা করছে। এরপরে আল্লাহ তালা দিল দিল দেছেন, এর ভিতরে ভিতরে ফেফড়া গো কি আছে যে গুর্দা বলি যেটাকে মানুষের ওই যে মানুষ খায় ওই সমস্ত জিনিসে রক্ত পয়দা করে, রক্ত ওইটা আবার দিলের মধ্যে আসে আর দিল থেকে অন্যদিকে বাইরে সমস্ত শরীরে যায়। তো বলছে এই কাম দিল করতেছে আর গুর্দা করতেছে আমার এখনো করতেছে, আর পয়দা করার মায়ের পেটে দুনিয়া আসার আগে থেকেই এই এই যে দিলের কাজটা ছিল এটা করছে, রক্ত সাফ করা আর সমস্ত শরীরে গিয়ে পৌঁছানো, এটা ওইখানে মায়ের দুনিয়া আসার আগে মায়ের পেটেও করতেছে এখনো করতেছে। বলছে কোনো সময় যদি এটা বন্ধ হয়ে যায় তো বলছে মানুষে বলে যে মানুষ হার্ট অ্যাটাক করছে। তো বলছে এটা কে করছে, এটা কে করতেছে, মানুষের চিন্তা করা দরকার। এটা ঈমান কবি করনে কে লিয়ে ফির সাহাবা কে ওয়াকিয়াত খাস তৌর পর ও ওয়াকিয়াত জো আল্লাহ পাক নে জাহির কে খিলাফ কিয়া ইনকো বোলনা আর সুননা আর ইয়ে ওয়াকিয়াত হায়াত সাহাবা মে বহুত মিলেঙ্গে হামে হায়াত সাহাবা ভি আপনে মুতালে মে রাখনি চাহিয়ে ইধর উধর আখবারেন পড়না ইধর উধর কি বাতো মে আমতৌর পে কোই ফায়দা নেই হোতা ও কিয়া হোগা ফলানা মর গিয়া ফলানা ইয়ে হো গিয়া ফলানা ইয়ে হো গিয়া ইয়ে আখবারো মে ভরা হ্যায় করনা হ্যায় তো ও করে জিসসে ঈমান কুওয়াত পকড়ে। বলছে ঈমান কে মজবুত করার জন্য এরপরে এটা করতে হবে যে সাহাবাদের জিন্দেগি, সাহাবাদের জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলা যে ওনাদেরকে সাহায্য করছেন জাহিরের খেলাফ এই ঘটনাগুলো পড়া, এটা শোনা, এটা বলা আর এটা শোনা, এর দ্বারা ঈমান মজবুত হবে। বলছে এই সাহাবাদের জিন্দেগি বলছে হায়াতুস সাহাবাদের মধ্যে পাওয়া যায়, হায়াতুস সাহাবাও আমাদেরকে মোতালা করা দরকার, পড়া দরকার। বলছে আমাদের দুনিয়ার অন্যান্য পেপার আর অন্যান্য জিনিস ওইটা পড়া ওর ভিতরে কি আছে, বলছে অমুক এইটা করছে, অমুক মারা গেছে, অমুক এইটা বলছে, বলছে ওইটার দ্বারা কোনো ফায়দা নাই। বলছে ওই সময়টা যদি আমরা হায়াতুস সাহাবা যে কিতাব আছে এটা পড়ি তো এখানে সাহাবাদের সাথে আল্লাহ তালা কিভাবে সাহাবাকে সাহায্য করছেন আর জাহিরের খেলাফ আল্লাহ তালা সাহাবাদেরকে কিভাবে মদত সাহায্য করছেন ওটা যত বেশি পড়ব। বলছে এর দ্বারা আমাদের ঈমান মজবুত হবে। আমারে যে রোজমর্রা কাম আনে বালি চিজে আল্লাহ পাক হযরত মাওলানা মুহাম্মদ ইউসুফ রাহিমাহুল্লাহ কো হামারি তরফ সে বহুত জাযায়ে খায়র আতা ফরমায়ে উনহোনে সাহাবা কি জিন্দগি হামারে সামনে রাখ দি কিস মোড় পে সাহাবা ক্যা করতে থে হামে ক্যা করনা হ্যায় কিস ওয়াক্ত সাহাবা ক্যা করতে থে হামে ক্যা করনা হ্যায় হায়াতুস সাহাবা কে মুকদ্দমে মে তিন জিল্দে হ্যায় এক জিল্দ কে মুকদ্দমে মে কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহ উনহোনে লিখা হ্যায় কে মৌলানা ইউসুফ রহমাহুল্লাহ কে পুরি উম্মত পর দো এহসান হ্যায় ধ্যান সে সুননা দো এহসান জিসকা পুরি উম্মত বদলা নহীঁ চুকা সকতি পুরি উম্মত পে লিখা হ্যায় আসল পড়না হো তো উনকা মুকদ্দমা পড় লো হায়াতুস সাহাবা কি তিন জিল্দে হ্যায় কি এক জিল্দ পে কারি সাহেব কা মুকদ্দমা হ্যায় দো এহসান পুরি উম্মত পর জিসকা পুরি উম্মত এহসান চুকা নহীঁ সকতি এক কে হায়াতুস সাহাবা হায়াতুস সাহাবা খাওয়াস আওয়াম তো আওয়াম খাওয়াস ভি ইন চিজো সে না ওয়াকিফ থে আর দূসরা জো মৌলানা মোহাম্মদ ইলিয়াস রহমাহুল্লাহ নে কাম শুরু কিয়া ইসকো মজবুত কিয়া জগা জগা ইসকে ইসকো মজবুত কিয়া ইয়ে দো এহসান পুরি উম্মত বদলা নহীঁ দে সকতি বলতেছে যে আমাদের চব্বিশ ঘন্টা জিন্দগি যে আমরা কাটাইতেছি কোন সময় কি কাজ করা কোন অবস্থায় কি করতে হবে বলছে এইটা হযরত মাওলানা ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলছে আল্লাহ ওনার জায়গায় খায়ের দেব যে উনি হায়াতুস সাহাবাদের জিন্দগি জমা করতেন আর ওইখানে এটা পাওয়া যাবে যে আমাদের যে কোনো অবস্থায় চব্বিশ ঘন্টা যে কোনো হালত আছে যে কোনো অবস্থা আছে আমরা কি করব এটা সাহাবাদের জিন্দগিটা সাহাবাদের জিন্দগিতে তো বলছে এটা ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি হায়াতুস সাহাবার জমা করতেন সাহাবাদের জিন্দগি যে চব্বিশ ঘন্টা জিন্দগি আমাদের রাহনুমাই করে আমরা কোন সময় কি আমল করতে এটা পাওয়া যায় বলতে হায় হযরত মাওলানা ইউসুফ রহমান তিন জিল হায়াতুস সাহাবার কিতাব লিখছেন তো কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই তিন জিলের মধ্যে কোন এক জিলে শুরুতে যে উনি আপনি যে বলছেন ওর বেচার লেখছেন এক জায়গায় কোন জিলের শুরুতে যে হযরত মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইর পুরো উম্মতের মধ্যে বলছে সমস্ত দুনিয়ার উম্মতের মধ্যে বলতেছে দুইটা এহসান আছে যে এহসানের বদলা এই উম্মত দিতে পারবে না বলছে পুরো উম্মতের কথা বলছে এখানে বলছে যে চান সে আমরা দেখতে পারি যে ওইখানে দুইটা একটা হইল যে এই হায়াতুস সাহাবা যে উনি লেখছেন এইটা পুরো উম্মতের উপর এহসান যে সাহাবাদের জিন্দগি উম্মতের সামনে নিয়ে আসছে বলছে আম লোক তো আওয়াম বলছে খাওয়াস ওলামাই কিরাম এটা জানতেন না যে সাহাবাদের জিন্দগি কিরকম বলছে এটা কিতাব লিখে পুরো উম্মতের উপর আল্লাহ ইউসুফ রহমানকে এহসান করছেন আর একটা এহসান হইল যে হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি যে তাবলীগের কাজ শুরু করছেন বলছে ওই কাজকে ওনার ইন্তেকালের পরে ইনি উনি এই কাজকে মজবুত করছেন আর পুরো দুনিয়ায় কাজকে উনি পৌঁছাই দিচ্ছেন বলছে এই দুইটা এহসান এইরকম এহসান যে পুরো উম্মত এহসানে বদলা দিতে পারবে না আব ইয়ে আরজ কিয়া জা রাহা হ্যায় সাহাবা কি জিন্দগি খাস তৌর পে ও ওয়াকিয়াত জো আল্লাহ পাক নে উনকে সাথ জাহির কে খিলাফ কিয়া উনকি নজর হর চিজ সে হটকে আল্লাহ পর থি ও হাম বয়ান কিয়া করেন আপনি মজলিসো মে বোলা করেন সিরফ ইয়ে কহনা কি হমে বোলনে চাইয়ে ইয়ে কাফি নহীঁ বলকে বোলনা শুরু করেন মসলন সাহাবা পৌঁছে বাহরেন জানা চাহতে থে বাহরেন ওয়ালোঁ নে কশ্তিয়াঁ হটা দি তো আলা হযরমি رضی اللہ عنہ نے ساتھیوں سے کہا سم اللہ وقتہم اللہ کا نام لو اور سمندر میں اپنے سواریاں ڈال دو صحابہ کہتے ہیں فسمینا وقتہمنا ہم نے اللہ کا نام لیا سواریاں سمندر میں ڈال دی اور سمندر میں سے پار ہو گئے ما بلل الماء اسفل خفاف ابلنا পানি নে হমারে উটো কে পাও নিচে সে ভি তার নাই কিয়ে নিচে সে ভি গিলে নাই কিয়ে বলতে এখন ওই সমস্ত সাহাবাদের ঘটনা বলা হবে যে আল্লাহ তাআলা জাহিরের খেলাফ কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করছেন বলতে এইটা বললে ইমান বাড়ে ইমান মজবুত হয় শুধু এটা না, বলো বলো বলতে আমাকে বলতে হবে ওই সমস্ত সাহাবাদের জিন্দিগি, সাহাবাদের ওই ঘটনা, খাস করে ওই সমস্ত ঘটনা, যে ঘটনার দ্বারা, যে ঘটনার মধ্যে আল্লাহ তাআলা জাহেরের খেলাফ আমাদেরকে সাহায্য করতেন, মদত করতেন। বলতে যেরকম একটা উদাহরণস্বরূপ একটা ঘটনা, যে সাহাবায়ে কেরামের এক জামাত বাহরাইনের দিকে যাইতেছিলেন, তো যখন ওনার নদীর কাছে, সমুদ্রের কাছে পৌঁছলেন, পানির কাছে, তো ওই ওপারের বাহরাইনওয়ালার সমস্ত নৌকাগুলো নিয়ে গেলেন, আর এখন পার হওয়ার জন্য ওনাদের কোন নৌকা নাই, তো কিভাবে পার হবে? তো আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা যে লস্কর শূন্যের আমির ছিলেন, জামাতের আমির, ওনার সবাইকে জমা করলেন আর বললেন বিসমিল্লাহ পড়ো, আর বিসমিল্লাহ পড়ে তোমরা পানির উপরে হাঁটা শুরু করো। তো সাহাবায়ে কেরাম বলছেন আমরা আমিরের কথা মতো বিসমিল্লাহ পড়লাম আর আমরা হাঁটা শুরু করলাম, তো চলতে চলতে আমরা পার হয়ে গেলাম, পানি আমাদের বলছে উটের পায়ের তলাও পানি আমার ভিজায় ভিজায় নেই। আব গৌর করনে কি বাত ইয়ে হ্যায়, ইসমে দো বাতে অজীব হ্যায়, দো বাতে অর বহুত সারি দো। নম্বর এক, পানি কে উপর সে গয়ে, পানি নে উটো কে পাঁও নিচে সে ভি তার না কিয়ে, ইয়ে অজীব হ্যায় পানি পে। অর ইসসে ভি জ্যাদা অজীব, অজীব তর সাহাবি কা ইয়ে কহনা কে ঘোড়ে পানি মে ডাল দো, इससे उनके अंदर यकीन क्या था, इसकी क्या खबर मिलती है, ये अजीब तर है। पानी के ऊपर से गुजार देना अल्लाह की कुदरत है, कुदरत से ये हुआ, अल्लाह की कुदरत से ये हुआ, अल्लाह पाक कादिर है, चाहे पानी के ऊपर से गुजार दे, चाहे कारून को जमीन के अंदर डबो डाले, वो जमीन है, सख्त जमीन है, उसके अंदर बंदा डूब गया, ये तो अल्लाह ने अपनी कुदरत से कर दिया, ये अजीब तो है लेकिन इतना अजीब नहीं जितना सहाबी का ये कहना कि घोड़े समंदर में डाल दो। सहाबी के अंदर का क्या यकीन था, ये खबर क्या लिख देता है? मेहमान बोलते थे कि भाई सहाबा दर यकीन जिरकम अल्लाह ऊपर इसलिए एक्शो बगैर एक्शो बाद पक्का यकीन विश्वास जो अल्लाह ही करने वाला, তো বলতেছে এটার উপরে আল্লাহ তাআলা তাদের জহরের খেলাফ সাহায্য করছেন। বলছে এই ঘটনার ভিতরে আশ্চর্যজনক তো অনেক কতগুলো এই ভিতরে আছে, অনেক জিনিস আছে এটার উপরে আশ্চর্য হয়, মানুষ তাজ্জব করে। বলছে দুটো জিনিস এটিতে বড় যে আশ্চর্যর বিষয় হইল, এক নম্বরে যে সাহাবায়ে কেরাম বলতেছে আমরা পানির উপরে চললাম আর পানি আমাদের যে উটের পায়ের তলা, পায়ের নিচলা হিসাও পানি আমাদের পানি ভিজায় নাই। তো বলছে এটা বহুত বড় আশ্চর্য জিনিস যে পানি উপরে চললো কিন্তু উটের তলাও পানি ভিজাইল না। তো বলছে এটা তো একটা আশ্চর্য, ঠিক আছে এটা আল্লাহ তাআলা কুদরত রাখেন সব জিনিসে করার মধ্যে, যেরকম সাহাবায়ে কেরাম পানির উপরে চলছে, আল্লাহ তাআলা কারুনকে বলছে পানির এই ভিতরে মাটির মধ্যে আল্লাহ তাআলা তার বরফ করে দিচ্ছে, তাকে মাটির মধ্যে দিচ্ছে। বলছে দ্বিতীয় জিনিস যেটা একটু বেশি আশ্চর্যজনক হইল, যে সাহাবি যে আমির শাহ বলতেছিলেন যে পানির উপরে হাঁটো, পানির উপরে চলো, তো বলছে এইটা ওই সাহাবির দিলে কত বড় ইকিন ছিল, কত বড় বিশ্বাস, কত বড় ইকিন যে সাহাবি বললেন যে চলো পানির উপরে হাঁটা শুরু করো। বলছে এইটা সবচেয়ে বড় আশ্চর্য জিনিস। সাহাবা মিসর পৌঁছে, মিসর ওয়ালে দরিয়া কা পানি নিচে আ জাতা, এক লড়কি মুজাইয়ন করকে দরিয়া কে নজর করতে থে তো পানি আতা থা। আল্লাহ পাক কি ভি ইয়ে সুন্নত হ্যায়, जो बंदा जो गुमान करता, अल्लाह कहता है अगर तू मक्खी से कहता है ना मेरा रिज्क मक्खी में है, अल्लाह उधर इसे कर देता, बाकी आखिरत में निमटेगा कि रज़ाक में था कि मक्खी थी। उनका ये तरतीब तरीका था। अमर बिन आस या दूसरे उन्होंने रोका कि ये लड़की ऐसे नहीं डाली जा सकती, हजरत उमर को लिखा, उन्होंने कहा आपने बहुत अच्छा किया, दरिया के नाम खत लिखा। यही इन कुन का तजरी मिन किबालिक फला तजरी, ऐ नील अगर तू अपनी मर्जी से चलता है तो हरगिज मत चल। व इन कुन का तजरी मिन किबालिल्लाह الواحد القهار فنسأل الله الواحد القهار ان يجري لك। अगर तू अल्लाह واحد القهار के इरादे अमल से चलता है, हम उस अल्लाह से सवाल करते हैं कि तुझे जारी करे। यूं आता है, পানি ষোলা হাত উপর তক চড়তা চলা গিয়া চড়তা চলা গিয়া ষোলা হাত উপর আয়া। আব এসমে ভি ওহি দো বাতে হ্যায় দরিয়া কা চলনা ইয়ে ভি অজীব হ্যায় লেকিন ইতনা অজীব নাহি ও তো আল্লাহ পাক আপনি কুদরত সে জো মর্জি কর দে। অজীব তর ইয়ে হ্যায় হযরত উমর নে দরিয়া কে নাম খত কিউ লিখা, দরিয়া কে নাম খত কিউ লিখা, ইয়ে হ্যায় অজীব তর। হযরত উমর কে অন্দর কি খবর মিলতি হ্যায় কহাঁ সে হোনা সমঝতে থে, কহাঁ সে হোনা সমঝতে থে, আল্লাহ করেগা আপনি কুদরত সে করেগা। তো বলতে এরকম সাহাবা ইকরাম যখন মিশরে গেলেন তো মিশরের যে দরিয়া নীল ছিল এখানে পানি শুকাই যেত, আর তাদের এরকম কি ছিল প্রথা ছিল একটা যে যখন পানি শুকাইত তখন একটা মেয়ে, একটা মেয়েকে আইনা খুবসুরাত মেয়েকে তারে সোনা অলংকার পরাইয়া কাপড় চোর পরাইয়া যখন ওই দরিয়া নীলে ঢালা হইত তো পানি আসতো। তো হচ্ছে মানুষ যখন যেরকম আল্লাহর সাথে গুমান করবে, যেরকম ধারণা করবে আল্লাহ তাআলা তার সাথে ওইরকম করবে, কেউ যদি এরকম গুমান করে কি আল্লাহ তা যে আমাকে আমার রেজেক আমার রুজি আমার রেজেক এই মাসা দিয়ে ঈদে আসবে মাসি দিয়ে আসবে, তো আল্লাহ তালা তাকে ওইখান থেকে তার রুজি দেবে। কে আমাকে হিসাব হবে কি রাজেক আমি ছিলাম না এই মাসি ছিল। তো যেরকম আল্লাহর সাথে মানুষ ধারণা করবে আল্লাহ তালা তার সাথে এরকম মামলা করবেন। তো মিশর ওয়ালাদেরও এরকম বিশ্বাস ছিল, এরকম করতো কে যদি কোনো খুবসুরাত মেয়েকে অলংকার পড়াইয়া কাপড় চোপড় পড়াইয়া তাকে সাজাইয়া যদি দরিয়া নীলে ঢালা হয় তো ওইখানে দরিয়া নীলে পানি আসতো। তো যখন সাহাবা ইকরাম আসলেন তো সাহাবা ইকরামের যে আমির ছিল সে বলছে না এইখানে এইটা করা যাবে না, উনি তাদেরকে বাধা দিলেন। আর উনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে চিঠি লিখলেন, তো উনি বলছেন তুমি এটা ঠিক করছো। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দরিয়া নীলের কাছে চিঠি লিখলেন, তো দরিয়া নীলকে বললেন তাই নীল তুমি যদি তোমার পক্ষ থেকে যদি পানি নিয়ে আসো জারি হও তো তোমার আমাদের কোনো দরকার নাই, আর যদি আল্লাহ তাআলা তোমাকে যদি তোমার এখানে পানি নিয়ে আসে জারি করে তো আমরা ওই আল্লাহর কাছে চাইতেছি আল্লাহ তাআলা তোমাকে জারি করে দেবে পানি চালু করে দেবে। যখন এই চিঠি পৌঁছল ওমর আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু উনি এই চিঠি যখন ওই নদীতে ফালাইল দরিয়া নীলের মধ্যে তো বলছে আছে কিতাবের মধ্যে এই ষোলো হাত পানি বাড়তে বাড়তে ষোলো হাত পানি বাইরে গেল, ষোলো হাত পানি হইল। তো বলতেছে এইখানেও দুইটা জিনিস আশ্চর্যের বিষয়, একটা হইল যে পানি আইসা যাওয়া ষোলো হাত এক সাথে সাথে চিঠি ফালাবার সাথে সাথে ষোলো হাত পানি, বলছে এইটা তো আশ্চর্য ঠিক আছে কিন্তু এটা অত বড় না যে আল্লাহ তাআলা কুদরত দিয়ে যারা চায় সেটা করতে পারে, আল্লাহ কাদের যারা যা চায় তাই করতে পারে। বলছে এর চেয়ে বড় আশ্চর্য জিনিস যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিয়া নীলকে যে চিঠি লেখলো যে তুমি যদি নিজের পক্ষ থেকে চলো তো তোমার কোনো দরকার নাই, আর আল্লাহ তোমাকে চালায় তো আল্লাহর কাছে আমরা চাইতেছি। তো হযরত ওমরের দিলের ভিতরে কত বড় ইতিম ছিল যে আল্লাহর কুদরতের উপরে কি আল্লাহই করনে ওয়ালা, বলছে এইটাই সবচেয়ে বড় আশ্চর্য জিনিস। তো সাহাবাকে বাকিয়াত ইউনুস পৌঁছে সাহাবা এক জায়গা ছাউনি বানানা ওয়াহা মকাম ওয়ালোঁ নে কাহা কি যে তো দরিন্দে বহুত হ্যায়, সাহাবি উঁচি জায়গা খড়া হোকে দরিন্দোঁ কো খিতাব কর দিয়া ইয়া হাশারাত আল আরদি ওয়াস সাবা নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহালু ইন্না নাযিলুন মান ওয়াজাদনাহু বাদু ফাকতালনাহু, তুম হাম নবীকে সাহাবি হ্যায় তুম ইয়াহ সে উঠে যাও হাম ইয়াহ পড়াও ডালনে ওয়ালে হ্যায়, ইউ আতা হ্যায় কি শের চিতে দরিন্দে আপনে বচ্চোঁ কো লেকর দর আর আর জঙ্গল খালি কর দিয়া। আব জঙ্গল খালি করানা ইয়ে আল্লাহ পাক কা কি আল্লাহ পাক কে আমর আল্লাহ নে আমর কর দিয়া, তা জাত ইয়ে ভি অজীব হ্যায় লেকিন অজীব তর ইয়ে হ্যায় সাহাবি নে দরিন্দোঁ কো খিতাব কাইসে কিয়া, খিতাব কাইসে ইয়ে অজীব তর হ্যায়। ইয়ে মচ্ছরোঁ সে আজ আজ ইয়ে সারে হম বাংলাদেশ ওয়ালে পাকিস্তান ওয়ালে ভি মচ্ছর ওর মচ্ছরোঁ কে লিয়ে মচ্ছরদানিয়া ফলানা ফলানা মচ্ছরোঁ কো খিতাব কর দিয়া করো, হম তবলীগ ওয়ালে হ্যায় মচ্ছরোঁ ময়দান খালি কর দো ইয়ে ময়দান হমারে লিয়ে হম ইধর ইজতেমা করনে ওয়ালে হ্যায় তো মচ্ছরোঁ কো ভগা দো। অন্দর ইয়কীন ক্যা থা সাহাবী কা দরিন্দোঁ কো খিতাব করনা, ইয়ে অন্দর কিস ইয়কীন কি খবর দেতা হ্যায়, বোধহয় সাহাবাদের ঘটনার মধ্যে এটাও সাহাবাই কেরাম যখন তুনুসিয়া পৌঁছলেন তুনুসের মধ্যে, তো সাহাবাই কেরাম এক জায়গায় নামবেন যেখানে বস্তি আবাদ করবেন, তো এলাকার লোকের বলতেছে এখানে তো বাঘ ভাল্লুক আছে, এখানে জানোয়ার আছে। তো উনি ওই এক সাহাবি দাঁড়াই এলান করলেন, এই জঙ্গলের জানোয়ার পশু পাখি তোমরা আমাদের জঙ্গল খালি করে দাও, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোলাম। তো বলছে কিতাবের মধ্যে আছে এই সাহাবি এলান করার পরে বলছে বাঘ তার বাচ্চা মুখে তার কান্দে নিয়া, এরকম সাপ তার বাচ্চাকে মুখে করিয়া বলছে সমস্ত জঙ্গল খালি করে দিয়েছে। সাহাবাই কেরাম এখানে আবাদ হয়েছেন তো পুরো জঙ্গলকে খালি করে দিয়েছে। তো বলছে এখানেও যে জঙ্গল খালি হয়ে যাওয়া, পশু আর বাঘ ভাল্লুক আর সাপ ওইখান থেকে চলে যাওয়া, তো এটা আল্লাহর হুকুমে চলে গেছে। আল্লাহ কুদরত রাখেন, যে হুকুম করবেন তার মখলুকা সব হুকুম মানবে। তো বলছে এর চেয়ে বেশি আশ্চর্য হইল যে সাহাবি এলান করলেন যে জঙ্গলের জানোয়ার তোমরা জঙ্গলকে খালি করে দাও। তো বলছে এইটাই কি একিনের কথা বলতেছে, আমাদেরকে বুঝাইতেছে, খবর দিতেছে যে কত বড় একিন ছিল সাহাবির দিলের বিচারে, সে জঙ্গলের জানোয়ারকে সম্বোধন করে খেতাব করে সে তাকে খালি করার জন্য তাদেরকে হুকুম করতে। বলছে কত বড়, বলছে আমাদের বাংলাদেশের বিচারে পাকিস্তানের মধ্যে এখানে দেখেন যে এখানে মশা আছে, মশা অনেক মশা পরেশান করে, তো আপনারা যদি সবাই আমরা এলান করি যে দেখো এই মশা তোমরা এই ময়দান খালি করে, আমরা সবাই তাবলিগ হলাম আমাদের জন্য ময়দান খালি, এই এলান কেন করেন না? বলছে ওই সাহাবি এলান করতেন, আর এই জিনিস বলতে কত বড় ইকিন ছিল যে জঙ্গলকে খালি করার জন্য সাহাবি এলান করতেন। হর্রা সে আগ নিকলি, হর্রা মদিনা মুনাওয়ারা কে করিব এক পাহাড় হ্যায়, জো পাহাড় সে আগ নিকলতি হ্যাঁ, আতিশ ফশা পাহাড়, ইয়ে লাভা ফুটতা হ্যাঁ, মিলো তক তবাহি কর দেতি হ্যায়। উমর বিন খতাব রাজি আল্লাহ আনহু নে তমিমে দারি সে কাহা, কুম ইলাইহা, ও কেন লেগে মন আনা বা মা আনা, মা কান হু, মেরা ক্যা ইয়কিন, মেরা ক্যা আমল, ইয়ানি মা ইসসে কম হু। উনহোনে কাহা নাহিন, উঠ, উনকো রবানা কিয়া খুদ পিছে পিছে, আর সাহাবি নে যাকে আগ কো হাথো সে সমেটনা ধকেলনা শুরু কিয়া, আগ কো পিছে হটাতা চলা গিয়া সাহাবি, আর হত্তা কে জিস সুরাখ সে নিকলি থি উসমে দাখল করকে আয়া, আজ তক ফির দোবারা আগ ওয়াহা সে নাহিন নিকলি, আর আগলি বাত মা কহতা হু কিয়ামত তক ভি নাহিন নিকলেগি ইনশাআল্লাহ। বলতেছে হাররা মদিনা মুনাওয়ারা থেকে বাহিরে একটা পাহাড়, ওইখান থেকে আগুন বাইরে হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায়, আর যখন পাহাড় এরকম যখন পাহাড় থেকে আগুন বাইরায় তো বলছে মাইলকে মাইল আগুন তাকে জ্বালিয়ে ফেলায়। তো ওইখান থেকে আগুন আসতেছিল, তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন মসজিদে, আসলেন আয়েশা হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যাও তুমি আগুনকে বন্ধ করো। উনি নিজেকে নিজে ছোটকেছিলেন, বল আমি কোন আর আমার আমল কি, আমার ইয়কিন কি, আমি কিভাবে এই আগুনকে বন্ধ করবো? বলছে না ওঠো তুমি আগুনকে বন্ধ করো। সাহাবি দাঁড়াইলেন আর সে আগুনের দিকে যাইতেছিলেন, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছে পিছে চলতেছিলেন। তো উনি আগে যাইতে আগুনকে সরাইতে সরাইতে যেখান থেকে আগুন বাইরে এসে ওইখানে বন্ধ করে দিলেন। বলছে এখন পর্যন্ত আর আগুন বাইরে নাই, আর উনি বলতেছে যে আমি বলতেছি আমার পক্ষ কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ ওইখান থেকে আর আগুন বাইর হবে না, আর আসবে না। আব দেখনে কি বাত ইয়ে হ্যায়, হযরত উমর রাজি আল্লাহ আনহু ইয়ে কিউ নেই কাহা, এ মদিনে বালো পানি কে ডোল ভর কে লাও, এ মদিনে বালো মিট্টি কি তগারিয়া রেত কি ভর কে লাও, আর ইসকা মুহ বন্ধ করো, সাহাবি কে দিল মে ইয়কিন কিয়া থা, আগ কো ওয়াপস লৌটানা আল্লাহ পাক কা আমর হ্যায়, আল্লাহ পাক নে কর দিয়া, ইয়ে আজীব হ্যায়, লেকিন সাহাবি কা আগ কো লাভে কো অন্দর পিছে করনে কে লিয়ে এক আদমি কো মুকল্লফ করনা, ইয়ে কিস ইয়কিন কি খবর মিলতি হ্যায়, হাম উস ইয়কিন কো জিন্দা করনা চাহতে হ্যায়। বলতেছে যখন আগুন বাইরে এলো, তাহলে ওমর রাদিয়াল্লাহ এটা বললেন না মদিনাবাসীদেরকে, মদিনাবাসী তোমরা পানি নিয়ে আসো, ঢোল নাও, পানির বালতি নিয়ে পানি নিয়ে আসো, তোমরা বালু নিয়ে এই সড়াককে বন্ধ করে দাও তাকে আগুন না আসতে পারে। বলছে এইটা বললেন না, বলে এক সাহাবিকে বললেন, এক সাহাবিকে বলেন আগুনকে বন্ধ করো। তো বলছে ওই সাহাবি আগুনকে বন্ধ করলেন, কিন্তু বলছে এই যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলা, এক সাহাবিকে বলা, সমস্ত মদিনাবাসীকে না বলা আগুন বন্ধ করার জন্য, বলছে আল্লাহ তাআলা নিজের কুদরত দিয়া ওই সাহাবির মাঝে আগুনকে বন্ধ করে দিল। তো বলছে এটা আল্লাহর কুদরত, আল্লাহ যা যা করতে পারে, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে বলা যে তুমি এক সাহাবীকে যে তুমি আগুনকে বন্ধ করো, এই কি একিনের কি একিন ছিল তার দিলের বিচারে, বলতে আমরাও এইটাই চাই, ইয়তিমকে জিন্দা করতে চাই আমরা। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা যা রহে আগে রাস্তে মে লোক খড়ে থে, পুছা তুম কিউ খড়ে হো, কা ও সামনে শের হ্যা, রাস্তা রোকা হুয়া হ্যা, এ আপনে সবারি সে উতরে আর পেদল গয়ে আর যাকে শের কো কাহা, আগর তেরি কো রোজি কিসি জগা হ্যা লে আর আপনা রাস্তা লে, ইধর কেসে খড়া হ্যা, শের কে থপ্পড় লগায়া, শের দম দবা কে এক তরফ কো চলা গয়া। আব ইয়ে মেরে সারে ইন ওয়াকিয়াত সে এক হি গরজ হ্যা, শের কো ওয়াপস কর দেনা, আল্লাহ নে আপনি কুদরত সে কর দিয়া, উসকে দিল মে ডাল দিয়া। লেকিন ইসমে অজীব তর যে বাত হ্যা, ইয়ে সবারি সে উতর কে পেদল গয়ে, হ্যাঁ, আর শের কো জাকে থপ্পড় মারা, অন্দর ক্যা ইয়কিন থা, কিস ইয়কিন কি খবর মিলতি হ্যা। বলছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গা থেকে যাইতেছিলেন সফরে, তো দেখছে অনেক লোক জমা ওখানে, তো বলছে তোমরা এখানে কেন জমা, বলছে আগে রাস্তা বন্ধ আর বাঘ শুয়ার বাঘ আছে। তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সওয়ারির উপরে ছিলেন, ওইখান থেকে নাইমা পায়দাল হাইটে যাইয়া ওই বাঘের যাইয়া বলল বাঘে যে তোমার আল্লাহ যদি কোনো রিজিকের তোমার এইখানে রাইখা থাকে তো রিজিক নিয়ে তুমি চলে যাও, আর তার গালে থাপ্পড় মারলেন আর বললেন তুমি এখানে চলে যাও, মানুষের রাস্তা কেন বন্ধ করছো। তো বলছে বাঘ এই থাপ্পড় মারার পর ওইটা সোজা দম দাবাই বলছে জঙ্গলের দিকে চলে গেল। তো বলতেছে উনি যে এই সাহাবি যে বাঘ চলে গেল, আল্লাহ তাআলা তার দিলে বেটা ঢালছে বাঘ চলে গেল, কিন্তু এই সাহাবি তার সওয়ারি থেকে নাইমা পায় হাইটা বাঘের দিকে গেল তাকে সরাবার জন্য, বলছে এইটা কি একিন তার মধ্যে ছিল যে একিনের দ্বারা সে বাঘকে যে থাপ্পড় মারলো আর ওইখান থেকে বাঘ চলে গেল। ক্যা ক্যা বাক্যাত আরম করু বাক্যাত, লেকিন আব তিসরি চিজ ইকিন বড়ানে কে লিয়ে আখরত আমাল কিস আমল কা ক্যা নতিজা হ্যা, আল্লাহ পাক কিস আমল পে ক্যা করতে হ্যায়, ইনকো আখরত কো বোলনা সুননা সোচনা ये यकीन बढ़ाने का तीसरा तरीका, इसको बोले फला अमल उसमें आखिरत में ये नफा दुनिया में ये और आख फलाना अमल आखिरत में ये नुकसान दुनिया का ये नुकसान, इनको बोलना सुनना सोचना इससे भी यकीन कुवत पकड़ेगा। उससे रकम साहबादर घटना तो रकम आते अनेक अनेक घटना কতগুলো বলবো। বলছে তৃতীয় জিনিস ইমান বাড়াবার জন্য, ইমানকে মজবুত করার জন্য, আখেরাতে আমলের উপরে কি পাওয়া যাবে, আমল করলে কি হুকুম পুরা করলে, অমুক অমুকে আখেরাতে কি পাওয়া যাবে, অমুকে কি পাওয়া যাবে, এইটা বলা এটা শোনা, আর বলতেছে ওইটা না করলে কি সাজা হবে আখেরাতের মধ্যে এইটা বলা। তো বলছে এইটা আমল বাড়বে, ইমান মজবুত হবে, আখেরাতে কি পাওয়া যাবে আমল করলে আর না করলে কি সাজা এটা বলা এবং শোনা। এসি তারা বার বার কিছু চিজ কো বোলনা শুননা সোচনা উসকা ইয়কিন দেখি হুই কি তরা হো জাতা হ্যা, মসলন ইয়ে সারা মজমা ইসমে হাজারো আদমি হ্যা জিনহোনে হজ নহি কিয়া, মক্কা শহর নহি দেখা, মদিনা শহর নহি দেখা, আগর ইয়ে সারে রায়বন্ড কে বুজুর্গ ভি আকর ইস মিম্বর পে বেঠ কে উনকো কহে দুনিয়া মে মক্কা শহর হ্যাই নাই, দুনিয়া মে মদিনা শহর হ্যাই নাই, ও কহেঙ্গে ইন বুজুর্গো কো ক্যা হো গিয়া, মক্কা তো হ্যায় মদিনা মুনাওয়ারা তো হ্যায়, যে সারে বুজুর্গ আজ ইস ইজতেমা পে কহতে হ্যায় মক্কা হ্যায়ই নাই, আরে তুমনে দেখা হ্যায়, ও কহেগা দেখা তো নাহি লেকিন হ্যায়, ইয়ে বুজুর্গ পতা নাই কিউ কহ রহে হ্যায়, বুজুর্গো কাজ মানে এসলিয়ে কে বুজুর্গো কি বাত কাজ তো বন্দে ইকিন করতে হ্যাঁ লেকিন এস বাত কাজ ইকিন নাহি করেঙ্গে, সারে কহেঙ্গে ইয়ে বুজুর্গ পাগল হো গিয়া হ্যায়, মক্কা হ্যায় মদিনা ভি হ্যায় হালাঙ্কি উসনে দেখা নাহি হ্যায়, মে ইয়ে অর্জ করনা চাহ রহা হু না দেখি চিজ বার বার উসকো বোলে সুনে সোচে উস کا یقین بھی دیکھی کی طرح ہو جاتا ہے۔ ہم ان اعمال کے فضائل بول لیں، آخرت میں کیا ملے گا، دنیا میں کیا ملے گا، پھر انہی کا یقین دل میں ہو جائے گا۔ اللہ سے ہونا بول لیں، اللہ سے کے غیر سے نہ ہونا بول لیں۔ بولتے تھے ایرکم একটা জিনিস বারবার আলোচনা করা, বারবার বলার দ্বারা দিলের ভিতরে একিন পয়দা হয়, একিন হয়ে যায়। এইরকম একিন হয় বারবার বলার দ্বারা, বারবার শোনার দ্বারা। যেরকম না দেখা জিনিস দেখার মতো হয়ে যায়, যে জিনিস দেখে না বারবার শুনতে শুনতে মনে করে এটাই দেখার মতো, এইরকম একিন পয়দা হয়ে যায়। বলতে মানে উদাহরণ দিতে, এখানে এই ইজতেমার মধ্যে হাজার হাজার লোক আমরা আছি, এর ভিতরে সবাই বাইতুল্লাহ এনি মক্কা শরীফ দেখি নাই, মদিনা শরীফ দেখি নাই, কিন্তু কিছু লোকে দেখছে, হাজার হাজার লোকে দেখে নাই, কিন্তু এখানে সমস্ত মুরব্বীরা প্রায়বান্ডের আর মুরব্বীরা যদি আইসে এখানে বলে যে মক্কা কোনো শহর নাই, মদিনা কোনো শহর নাই, তো যারা দেখে নাই তারাও বলবে যে আমাদের বুজুর্গদের কি হইল, মুরব্বীদের কি হইল, তারা বলছে মক্কা নাই মদিনা নাই। তো বলবে তোমরা কি দেখছো, বলছে না দেখি নাই কিন্তু শুনছি আছে। তো যত বলবে তারা বলবে যে মুরব্বী, এই জন্য বলছে আমি মুরব্বীদের নাম এই জন্য নিলাম যে মানুষ মুরব্বীদের কথার উপরে ইয়াকিন করে, বিশ্বাস করে, এই জন্য মুরব্বীদের কথা বললাম। তো বলছে সমস্ত মুরব্বীরা যদি বলে মক্কা নাই মদিনা নাই, বলছে কেউ বিশ্বাস করবে না, এই জন্য কে বারবার শুনতে শুনতে শুনতে তাদের দেখার মতো একিন হয়ে গেছে, কে দেখছে বল দেখি নাই আছে, তো মুরব্বীদের কথা মানবে না। বলছে এইরকম আখেরাতের কথা বলা, এইরকম আমালে কি পাওয়া যাবে, যা বারবার যখন শুনবো, বারবার যখন বলবো, তো বলছে তখন দিলের ভিতরে একিন আসবে, আল্লাহ থেকে হয়, আল্লাহ থেকে হওয়া, মখলুক থেকে না হওয়া। বলছে যত বেশি বলবে, যত বেশি তাকরার করবে, বলছে অত কি তার ভিতরে একিন আসবে, দেখার মতো একিন আসবে। তার হর আমল কা এক নতিজা হ্যা আর ও লাজমি হ্যা, বলছে প্রত্যেকটা আমলের একটা ফলাফল আছে আর এই ফলাফল অবশ্যই অবশ্যই হবে। আজ সারি দুনিয়া হালাত কো রো রহি হ্যা, মালদার আমির গরিব বড়ি হকুমতো বালে ছোটি বালে কে আমারে হালাত খারাপ হো গে। আর আপ কিছু বয়ান মে সুন চুকে হো কে হালাত কা তদারক হালাত সে করনা, ইয়ে হালাত হো গে, হাম আব ইউ করে, ইন হালাত কো ইউ লায়ে, ইসসে জিন্দগি, ইসসে মসলা হাল নহি হোতা। বলতে সমস্ত দুনিয়ার লোক এখন অবস্থার উপরে, হালাতের উপরে, অবস্থার উপরে পরেশান, পুরা দুনিয়ার লোক, বলতে গরিব ফকির বাদশাহ আর ধনী, বলছে সবাই অবস্থা এরকম কেন, অবস্থার উপরে কাঁদতেছে, অবস্থা ভালো না, হালাত ভালো না। আর বলতেছে যেরকম বয়ানের মধ্যে বলা হয়েছে, রাত্রে দেওয়া বয়ানের মধ্যে, যে মানুষ এখন এক অবস্থাকে অন্য অবস্থা দ্বারা পরিবর্তন করতে চায়। বলছে যত যখন মানুষ যখন অবস্থাকে অবস্থা দ্বারা পরিবর্তন করতে যাবে, কখনো তার অবস্থা ঠিক হবে না, তার হালাত পরিবর্তন হবে না, অবস্থার পরিবর্তন হবে, ভালো হালাত আসবে না। হালাত কা সহি করনা, হাম তিন তিন চিজে, এক চিজ তো যে হ্যা হামারে হালাত খারাপ হ্যায়, সব ইসপে মুত্তাফিক হ্যায়। নম্বর দু, খারাপ হালাত সে নিকলনা ভি চাহতে হ্যায়, বুরে বুরাই মে তো রহনা কোই ভি নহীঁ পছন্দ করতা, যে দু বাতে হো গই, ইসপে তো সারে চাহতে হ্যায়। বলতে সে অবস্থা খারাপ অবস্থা থেকে, খারাপ হালাত থেকে বাঁচার, বলতে কিভাবে বলতে, এটা তিনটা জিনিস, তিনটা। একটু যে সবাই এক জিনিসের উপরে আসবে, কি এখন অবস্থা খারাপ, খারাপ অবস্থা, হালাত ঠিক না, এটার উপরে সবাই একমত। আরেকটা হলো, দ্বিতীয় হলো, সবাই এটা চায় যে এই খারাপ অবস্থাতে কিভাবে আমরা বাহির হবো, বলছে এটার উপরে সমস্ত দিনের মানুষ একমত, সবাই এটা চায় যে খারাপ অবস্থা থেকে বাহির হইতে চায়। আগে তিন চিজে হ্যাঁ জিসমে লোক ধোকা খায়ে হুয়ে হ্যাঁ কিল্লা মর রহিমা রব্বি। নম্বর এক, ये हालात कहां से आते हैं। नंबर दो, ये क्यों आते हैं। नंबर तीन, इनका हल क्या है, बुरे हालात अच्छे हालात में बदल जाएं, ये कैसे होगा। तो बोलते आगे हो तीन चार दिन अवस्था, ये एर भीतर सबाई समस्त दुनिया मानुष बोलते धोकार मध्य आते, बोलते अल्प किस अल्लाह दार ऊपर रहम करते, इतना सबाई धोकार मध्य आते। এক তো অবস্থা কোথার থেকে আসছে, অবস্থা কোথার থেকে আসলো। দ্বিতীয় হইল যে অবস্থা কে সমাধান কি, অবস্থার সমাধান কি, হালাত আল্লাহ সে আতে হ্যায়, আর অবস্থা কোথার থেকে আসলো, এইটার উপরে সমস্ত দুনিয়ার মানুষ দোকার। হালাত من جانب اللہ آتے ہیں اور کیوں آتے ہیں؟ برے حالات ہمارے برے اعمال کی وجہ سے آتے ہیں, اور یہ حالات بدلتے کیسے ہیں؟ برے اعمال چھوڑ کے اچھے اعمال پہ آ جائیں, اللہ پاک برے حالات سے اچھے حالات لے آئیں گے. বলছে অবস্থা যেটা এই খারাপ অবস্থা আলাত, এটা আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহর পক্ষ থেকে. বলছে এইটা কিভাবে যাবে? বলতেছে এটা যাওয়ার আর আসে কেন, কেন আসলো? বলছে আমাদের আমল খারাপ হওয়ার কারণে আসছে. কেন আসলো? আমল খারাপ হওয়ার কারণে আসছে. আর এই খারাপ অবস্থা যাবে কিভাবে, ভালো অবস্থা কিভাবে আসবে? যে আমাদের আমল খারাপ হয়েছিল, আমল যখন আবার ভালো করব তখন এই খারাপ অবস্থা যাইয়া ভালো অবস্থা আবার আসবে. আব আল্লাহ পাকে হ্যাঁ এক সুন্নত হ্যাঁ হামারে আমাল আল্লাহ পাকে হ্যাঁ যাতে হ্যাঁ আচ্ছে আমাল গে তো আচ্ছে ফেসলে আয়েঙ্গে, বুরে আমাল গে তো বুরে আমাল কি সজা বুরে ফেসলো কি শকল মে আয়েগি. বলছে আল্লাহ তার সুন্নত হইল যে আমাদের আমল এইখান থেকে আল্লাহর কাছে যায়, যদি আমল ভালো হয় তো ওইখান থেকে ভালো অবস্থা দুনিয়ার মধ্যে আসে, হালাত ভালো আসে. যে আমল খারাপ হয় তো খারাপ আমল যখন আল্লাহর কাছে যায় তো খারাপ আমলের সাজা হিসাবে বলছে খারাপ অবস্থা দুনিয়ার মধ্যে আসে. হাম ইমান মজবুত বানা লে ইমান ওয়ালে বান গে তো আসমান সে ফেসলা নিচে আয়েগা, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ঈমান ওয়ালো কা আল্লাহ দোস্ত হ্যায়। বলতে যদি আমরা ঈমানকে মজবুত করি, ঈমানকে ঠিক করি, ঈমান ভালো আমল করি, তো যখন এই আমল আল্লাহর কাছে যাবে ভালো আমল, তো ওইখান থেকে ফয়সলা আসবে যে আল্লাহ তাআলা ঈমান ওয়ালাদের দোস্ত, আল্লাহ ঈমান ওয়ালাদের দোস্ত। জব আল্লাহ দোস্তি করলে তো ফির আল্লাহ হালাত বানায়েগা ইয়া বিগাড়েগা। যদি আল্লাহ আমাদের দোস্ত হয়ে যায় তো আল্লাহ তাআলা ভালো অবস্থা নিয়ে আসবে না খারাপ অবস্থা নিয়ে আসবে? আর আল্লাহ দোস্তি করেগা ঈমান ওয়ালো সে, আর আল্লাহ তাআলা যে দোস্তি করেন ঈমান ওয়ালার সাথে করেন। ঈমান ওয়ালে কো কোই সতায়ে ইন্নাল্লাহ ইউদাফিউ আনিল্লাযীনা আমানু, আল্লাহ পাক দিফা করেগা। যদি ঈমান ওয়ালাকে কেউ যদি ঈমান ওয়ালাকে পরেশান করে বা তাদেরকে কোন সাজা দিতেছে তো আল্লাহ তাআলা তাদেরকে তাদেরকে বাঁচায়। ঈমান বানায়া আল্লাহ কা ফয়সলা আয়েগা, ফকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ঈমান ওয়ালো কি মদদ করনা হামারা হক হ্যায়। যে ঈমান কে মজবুত করলো, ঈমান বানাইলো, তো আল্লাহর পক্ষ থেকে এলান আছে যে ঈমান ওয়ালার সাহায্য করা আমার উপরে হক, আমার হক যে আমি ঈমান ওয়ালাকে সাহায্য করব। আল্লাহ পাক কহতে হ্যায় ইউনুস আলাইহিস সালাম কি হামনে পুকার শুনি, উনকো নজাত দে দি মছলি কে পেট সে, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, ঈমান ওয়ালো কো আল্লাহ পাক নজাত দেতা হ্যায় হর মুশকিল পরেশানি সে। ইউনুস আলাইহিস সালাম যখন মাছের কাছে ছিলেন তো আল্লাহ তাআলা বলতেছে আমি ওনার আওয়াজ, উনি যখন আল্লাহকে ডাকলেন তো আমি ওনার আওয়াজ শুনছি আর ওনাকে নাজাত দিলেন, আর আগে বললেন আমি এইভাবে ঈমান ওয়ালাকে আমি নাজাত দিয়ে থাকি। ঈমান ওয়ালা আহম বান যায়, ঈমান ওয়ালে হাম বান যায়, ওয়ালিল্লাহিল ইজ্জত ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, ওয়ালাকিন্নাল মুনাফিকিন লা ইয়ালামুন। ইজ্জত আল্লাহ কে লিয়ে, আল্লাহ কে রাসূল কে লিয়ে, ঈমান ওয়ালো কে লিয়ে মুনাফিক নেই জানতে। বলতে যদি আমরা ঈমান বানাই তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন যে ইজ্জত সম্মান আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য, আর ঈমান ওয়ালার জন্য ইজ্জত সম্মান, আর মুনাফিকিন এরা জানে না। আল্লাহ সে ইজ্জত মিলেগি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে রাস্তে সে মিলেগি, ঈমান ওয়ালো কো মিলেগি। বলতে ঈমান যে পাবে আল্লাহ থেকে পাবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকার মাধ্যমে পাবে। বলতে কারা পাবে? ঈমান ওয়ালারা পাবে। ঈমান ওয়ালে হাম বান যায়, আল্লাহ সবসে উপর লে আয়েগা, আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। যদি আমরা ঈমান ওয়ালা হয়ে যাই, ঈমানকে শিখ ঈমান ওয়ালা হয়ে যাই, তো আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত দুনিয়ার উপরে নিয়ে আসবেন, ইজ্জত দেবেন আমাদের। ঈমান ওয়ালে হাম বান যায়, আল্লাহ হায়াতে তাইয়্যিবা দেগা, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়্যান্নাহু হায়াতান তাইয়্যিবা। যদি আমরা ঈমান ওয়ালা হয়ে যাই তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে যে নেক আমল করবে ঈমান অবস্থায় তো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাকে পবিত্র জামেলা মুক্ত জিন্দেগি দান করবে। ঈমান ওয়ালে হাম বান যায়, আল্লাহ পাক সারি দুনিয়া কে দিলো মে হামারি মহব্বত ভর দেগা, যদি আমরা ইমানওয়ালা হয়ে যাই, ইমান শিখি, তো আল্লাহ তালা সমস্ত দুনিয়ার মানুষের দিলের ভিতরে আমাদের মহাব্বত ডালিয়ে দেবে, যেরকম আল্লাহ তালা কোরআনে বলছে ইমানওয়ালে হাম বান জায়ে জান্নাতুল ফিরদাউস দে দেগা। যদি আমরা ইমানওয়ালা হয়ে যাই তো আমাদের জায়গা জান্নাতুল ফিরদাউসের মধ্যে আল্লাহ তালা জান্নাতুল হাম জান্নাতুল ফিরদাউস নুজুলা। তো হাম ফয়সলে হামারে আমাল পে হোতে হ্যায়। আব আমাল সুন লো, আম দুনিয়া ওয়ালে ধোরে মে হ্যায়, কোই কেহতা হ্যায় ফলানা হামারে হালাত বানায়েগা, ফলানা হ্যাঁ ফলানা বাদশাহ, ইস বাদশাহ কো উতারো, দূসরে কো বিঠাও, ইয়ে হামারে হালাত বানায়েগা, হারগিজ নাই হারগিজ নাই হারগিজ নাই। বলতে অবস্থা যে পরিবর্তন আনবে, ভালো অবস্থা আনবে, এটা মানুষের আমাল নিয়ে আসবে। যদি ভালো আমল হয় ভালো অবস্থা হবে। বলতে মানুষ দুনিয়ার মানুষ ঢোকার মধ্যে আছে, অমুকে আমাদের অবস্থা খারাপ করছে, অমুক মন্ত্রীকে যে বাচ্চাকে যদি সরাই দেওয়া হয় তো আমাদের ভালো অবস্থা নিয়ে আসবে, অমুক নিয়ে আসবে, বলতে এটা সমস্ত ধোকা, এটা ধোকার ভিতরে আছে। শুধু অবস্থার ভালো অবস্থা ঠিক নিয়ে আসার আর অবস্থা ঠিক করার একমাত্র আমাল শুধু। হ্যাঁ, লোক কে তবলিগ ওয়ালে সিয়াসত নাই করতে, হ্যাঁ ইয়ে তো ঠিক হ্যায়, সিয়াসত নাই করতে, কোন সি সিয়াসত নাই করতে, ইহুদি নসারা কি নাই করতে। বলতে মানুষে বলে যে তবলিগ ওয়ালারা রাজনীতি করে না, তো বলছে এটা তো ঠিক কথা বলে, রাজনীতি করে না তো, কিন্তু তবলিগ ওয়ালারা ইহুদ আর নসারা খ্রিস্টান আর ইহুদিদের রাজনীতি করে না। ইহুদি নসারা কি সিয়াসত ইয়ে হ্যায়, আমল জেসে মর্জি করতে রহো, পাঁচ সাল কে বাদ কিছু কো বাদশাহ বনা লো, তুমারে হালাত ঠিক কর দেগা। বলছে খ্রিস্টান আর ইহুদিদের রাজনীতি হইল যে আমল যা করো করো, পাঁচ বছরের জন্য একজন বানাও, পাঁচ বছর আর একজন বানাও, তোমাদের অবস্থা ঠিক করে দেবে। আমি কে রে হ্যাঁ, সারি দুনিয়া কে বাদশাহ মিলকর ইনকে বাপ দাদা পরদাদা কবরো সে নিকল কে আ যায়, এক বন্দে কে হালাত নাহি বানা সকতে, আগর আল্লাহ না চাহে, আর আল্লাহ কে হালাত বানানে কি সুন্নতে ভি আবি সুনাতা হুঁ। তো বলতেছে যে সমস্ত দুনিয়ার বাদশাহ একত্রিত হইয়া তার বাপ দাদা পরদাদা যারা কবরে আছে সবাইকে যদি উঠানো হয়, সবাই যদি জীবিত হইয়া, একজন মানুষের অবস্থা ঠিক করতে পারবে না। অবস্থা একমা আল্লাহ ঠিক করবে, আর কিভাবে করবে এই সমস্ত আমি আগে বলছি। ইয়ে ইহুদ ও নসারা কি সিয়াসত ওয়ালে তো কাবলে রহম লোক হ্যায়। বলতে যারা ইহুদ আর নসারা খ্রিস্টানদের রাজনীতি করে তাদের উপরে তো আমাদের রহম খাওয়া দরকার। ইয়ে আল্লাহ সে হোনা নেই বতাতে লোকোঁ কো, কেতে হ্যায় মুঝে বড়া বানা লো, মা তুমারে হালাত ঠিক কর দুঙ্গা। এরা আল্লাহ থেকে হয় এইটা লোকদেরকে বলে না, আল্লাহ করনে ওয়ালা এটা বলে না, বলছে আর তোমরা আমাকে বড় বানাও, আমি তোমাদের অবস্থা ঠিক করে দেবো। হ্যাঁ, আর তু আপনি হালাত ঠিক কর সকতা হতা কিসিকে, তো ফির ইনকি মিন্নত কিউ করতা কে মুঝে বাদশাহ বানাও। তুমি যদি কারো অবস্থা ঠিক করতে পারতা তো তুমি মানুষের কাছে কেন মিন্নত করতেছো যে আমাকে বড় বানাও, আমি তোমাদের অবস্থা ঠিক করবো। শোনো আপ, আল্লাহ কে নবী আর কুরআন হাদিস কিয়া কে রাহা হ্যায়, হম ইধর উধর কে লোকোঁ কি বাতোঁ পে না যায়া করে, কুরআন ও হাদিস কো উলামা সে সমঝে, হামারা সবর ওয়ালা সিফত উপর যায়েগি, সবর ওয়ালি উপর সে ফয়সলা আয়েগা, ইন্নাল্লাহ মা সাবিরিন, সবর কি তফসিল রাত শুন চুকে হো। বলতেছে যে আমরা এদিক ওদিক না তাকাই, আমরা দেখবো যে আল্লাহর আল্লাহ রসুল কি বলতেছে, আল্লাহর আল্লাহ রসুল কোরআনের মধ্যে কি বলতেছে, উলামা ইকরামের কাছে জিজ্ঞাসা করে করে এটা জানবো যে আল্লাহ আল্লাহ রসুল কি বলতেছে। যেরকম আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে যে সবরের সেবা যদি আসে আমাদের মধ্যে, তো সবর আল্লাহ তালা বলছে আল্লাহ তালা সবর করনে ওয়ালাদের সাথে আছে, আর সবরের ব্যাখ্যা এটা রাত্রে মা বয়ান করে দিতে। ইন্নাল্লাহ মাল মুত্তাকিন, হামারা তাকওয়া আল্লাহ কে হ্যাঁ যায়েগা, উপর সে ফয়সলা আয়েগা, তকওয়ে ওয়ালোঁ কে সাথ আল্লাহ হ্যায়, আর তকওয়া রাত শুন চুকে হো। বলছি আমাদের মধ্যে যদি তাকওয়া আসে, তাকওয়া যদি উপরে যায় তো ওইখান থেকে ফয়সলা আসবে, আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথে আছে। আর তাকওয়া কি জিনিস বলতে এই রাত্রে বয়ানের মধ্যে বলা হয়, হামারা হামারে নেক আমাল উপর সে ফয়সলা আয়েগা, ইন্নাল্লাহ লামাআল মুহসিনিন, আল্লাহ নেকোকারোঁ কে সাথ হ্যায়। যদি আমাদের নেক আমল হয় আর নেক আমল যদি উপরে যায় তো উপর থেকে ফয়সলা আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা নেক আমল করনে ওয়ালাদের সাথে আছে। اب قرآن و حدیث کی سیاست بتائی جا رہی ہے, نبی علیہ السلام کی سیاست بتائی جا رہی ہے, یہود و نصارہ کی سیاست پہ لاکھ بار لعنت ہو جو مخلوق سے ہونا بتا بتا کر لوگوں کو گمراہ کرتے ہیں. بولتے تھے اکون قرآن حدیثر اللہ اللہ رسول قرآن سیاست پر راجنتی فلا ہوتے تھے, بولتے تھے یہود اور خریشان دیر বলছে রাজনীতির উপরে এক লক্ষ বড় লানত যে তারা মখলুকের দিক মখলুক থেকে হয় এটা বলতেছে, আল্লাহ থেকে হয় এটা বলে না. আগর হাম জুলম করেঙ্গে তো আল্লাহ কা ফয়সলা হ্যায় ওয়াকাযালিকা নুওয়াল্লি বাযাজ যালিমিনা বাযাম বিমা কানু ইয়াকসিবুন. হাম জালিমাও কে উপর জালিমাও কো মুসাল্লাত করতে হ্যায় উনকে বুরে আমাল কি ওয়াজা সে. বলছে যদি আমরা জুলম করি তো আল্লাহ তালা বলতেছে যে যদি কেউ জুলুম করে তো আল্লাহ তালা অন্য জালেমদেরকে তাদের উপরে মুসল্লাত করে দেয়, আর এই কারণে যে তারা গুনাহ করছে এই কারণে অন্য জালেমকে জালেমের উপরে মুসল্লাত করে দেয়. হাম জুলুম করতে রহে আর ইয়ে হুকমরান হামারে হালাত ঠিক কর দেঙ্গে ইসসে বড়া পাগল কোনা আর হো নাই সকতা. বলছে আমরা জুলুম করব আর এই সমস্ত বাচ্চারা আমাদের অবস্থা ঠিক করে দেবে. বলছে এটা কখনো হবে না, একটি পাগলা কি হইতে পারে পাগলামি. الا لعنت الله على الظالمين ظالموں پر خبردار ہو کے سن لو, ظالموں پہ اللہ کی لعنت ہوتی ہے. ہم اوپر ظلم بھیجیں اور اوپر سے ہمارے لیے رحمت کا فیصلہ آئے گا. بولتے سے اللہ تعالی قران میں بولتے بھالو کرے سنو ظالم دی اوپر اللہ تعالی لعنت تو بولتے ہم ظلم کرو اوپر ظلم پٹھاو ওইখান থেকে ভালো অবস্থা আমাদের উপরে কিভাবে আসবে. جھوٹوں پر بھی لعنت ہوتی ہے, ہم آسمانوں پہ جھوٹ بھیجتے رہیں اور اوپر سے رحمت آئے گی. بولتے اللہ تعالیٰ بولتے مکھیا بادی در اوپر ہو اللہ لعنت اللہ ابھیشاپ. بولتے ہمارے ایکن دیکھے اوپر تو ایکن دیکھے مکھیا مکھیا پٹا بار ایکن دیکھے ہمارے جنہوں بھالا ابستہ آشوے رحمت آشوے ایجا کو کھنو بینا. رحمت اگر لینی ہے جو کل پرسوں سے سن رہے ایمان کی مجلسوں پہ رحمت آتی ہے اور سکینہ نازل ہوتی ہے, اللہ ان کا ذکر کرتے ہیں آسمانی مخلوق پر رحمت لینی تھی تو رحمت والے اعمال ہر ہر مسجد میں ایمان کی مجلسیں تعلیم کے حلقے ہر ہر گھر ایمان کی مجلس تعلیم کے حلقے اگر رحمت لینی تھی تو یہ کرنا تھا. تو بولتے جو ہمارے رحمت نیتے ہیں برکت نیتے ہیں تو کل پرسو تک یہ بیان ہوتے تھے যে প্রত্যেকটা মসজিদের মধ্যে ইমানি হালকা লাগাইতে হবে, ইমানের মজলিস তালিমের মজলিস যে ইমানের মজলিস হয় সেখানে রহমত নাজেল হয় বরকত নাজেল হয়, যেখানে তালিমের হালকা হয় এখানে রহমত নাজেল হয়. তো প্রত্যেকটা মসজিদে ঘরে ঘরে ইমানি মজলিস ইমানি হালকা তালিমি হালকা লাগাবো এর দ্বারা আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে. আমরা কোরআন ও হাদিস কি বাত আল্লাহ হালাত কেসে বানাতে হ্যাঁ কেসে বিগাড়তে হ্যাঁ আল্লাহ বানাতে আর বিগাড়তে হ্যাঁ کیوں بناتے ہیں کیوں بگاڑتے ہیں یہ عرض کیا جا رہا ہے. اگر ہمارا شکر والی صفت آسمانوں پہ جائے گی اللہ کے ہاں سے فیصلہ آئے گا, لئن شکرتم لازیدنکم, جس چیز کا شکر کیا وہ نعمت ہم بڑھا دیں گے. وان تشکروا علی نعمہ یزدکم, اللہ کی نعمتوں پر شکر کرو گے نعمتیں بڑھ جائیں گی. شکر کی رات بہت تفصیل سن چکے ہو, শুকর সর আপনি ভাই দোস্ত বদর যদি এরকম ভালো আমরা রহমত চাই আল্লাহর পক্ষ থেকে বরকত চাই তো আমাদেরকে এরকম যেরকম শুনতেছে এরকম আমল করতে হবে. বলতেছে এটা কোরআন হাদিসে এটাই বলতেছি যে আমাদের অবস্থা কিভাবে ভালো হবে, ভালো অবস্থা আল্লাহ নিয়ে আসবে আর কখন খারাপ অবস্থা নিয়ে আসে. যদি আমরা আল্লাহর শুকর আদা করি আর আল্লাহর উপরে শুকর পাঠাই তো ওইখান থেকে শুকরের তাফসীর তো রাত্রে হয়ে গেছে. আল্লাহ বলতে যদি আমরা তোমরা শুকর আদা করো তা আমি তোমাদের নিয়ামত বাড়াই দেবো. শুকর বলতেছে যদি শুকর তোমরা করো তা আমি আল্লাহ শুকর নিয়ামতকে বাড়াই দেয়. শুকর দু কিসম কা, এক জুবান সে ওয়া নাশকুরু কা ওয়ালা নাকফুরু কা, আর এক আমল সে আল্লাহ কহতা হে আমালু আলা দাউদ শুকরা, হে আলে দাউদ শুকরিয়ে মে আমল করো আমল. বলতে শুকর দুই ধরনের, এক তো হলো আল্লাহ জবান থেকে শুকর করা যে আল্লাহ আপনার শুকর করতেছি আপনার কোনো কুফর করতেছি না নাশকরি করতেছি না, আর একটা হলো শুকুরের আমল দ্বারা আমলের দ্বারা আমল করা যেরকম আল্লাহ তারা বলতেছে আহলে দাও তোমরা শুকর করো আমল করো আর শুকর করো, তো এক আমলের দ্বারা শুকর. উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আরজ কিয়া আপকো আল্লাহ নে বখশা বখশায়া কর দিয়া সারি রাত আপ খড়ে ইবাদত মে গুজার দি আল্লাহ কে নবী নে ফরমায়া ফির মে আল্লাহ কা শুকরগুজার বান্দা না বনু শুকরিয়ে মে সারি রাত নামাজ পড়ি তো বলতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বললেন আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো নিষ্পাপ আল্লাহ তো আপনার আগের পিছের সমস্ত গুনাহ মাফ করে দেন তারপরও আপনি দাঁড়াইয়া পুরার আয়েত আপনি নামাজ পড়তেছেন কেন তো হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে আমি কি শুকর আদা করব না তো আল্লাহ তাআলার শুকর আদা করতে যাইয়া হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পুরার আয়েত দাঁড়াইয়া আমল করতেছিলেন নামাজ পড়তেছিলেন আমারা তব আল্লাহ পর তাওয়াক্কুল যে আসমানো পে যায়গা আসমান সে ফয়সলা আয়েগা মান ইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু আল্লাহ পে জো ভরসা করেগা আল্লাহ কাফি হয়ে যায়গা তো বলতে তাওয়াক্কুল আল্লাহর উপরে ভরসা করা তাওয়াক্কুল করা যদি আর তাওয়াক্কুল ওয়ালা গুণ সিফাত যদি আল্লাহর কাছে যায় উপরে যায় তো ওইখান থেকে আল্লাহর পক্ষ থেকে ফয়সলা আসবে যে তাওয়াক্কুল করবে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে তবাজো ওয়ালা আমল উপর যায়গা আল্লাহ কে হাত সে ফয়সলা আয়েগা মান তাওয়াজা লিল্লাহি রাফাআহুল্লাহ জো আল্লাহ কে লিয়ে তাওয়াজো ইখতিয়ার করে আল্লাহ উঁচা করেগা ওয়া মান তাকাব্বারা ওয়াজাআহুল্লাহ জো তাকাব্বুর করেগা হাম হ্যায় হাম হ্যায় হাম হ্যায় আল্লাহ উসে গিরা দেগা বলছে তাওয়াজু করবে নম্রতা তাওয়াজু ইখতিয়ার করবে তো বলছে এই তাওয়াজু ওয়ালা সিফাত যখন উপরে যাবে তো আল্লাহর পক্ষ থেকে ওইখানে আসবে সম্মানের আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আছে তাওয়াজু করবে আল্লাহ তাদেরকে বুলন্দ করবে তাদের উঁচা করবে এরকম যে দুনিয়ার মধ্যে তাকাব্বুরি করবে তো ওইখান থেকে তার অপদস্থ আর বেইজ্জতির ফয়সলা উপর থেকে আসবে ওইটাই আসবে এই জন্য যে তাকাব্বুর করবে তারে আল্লাহ অপদস্থ করে দেখো মা আরজিয়ে কর রহা হুম হাম কুরআন ও হাদিস সে খাস তৌর পে ইসমে জিতনে উলামা বাইঠে হ্যায় ইধর উধর কি বাতো মে না আমে ইধর উধর কি বাতে না ফেলাওয়ে কুরআন ও হাদিস মে হালাত কেসে বিগড়তে কেসে বনতে হ্যায় ইয়ে বতাওয়ে তাকে লোক দুনিয়া কে হালাত কা ক্যা হ্যায় ইয়ে তো ওয়াক্তি হ্যায় হালাত তো আখিরত মে আনে ওয়ালে হ্যায় বলতেছে যেখানে বলা হয়েছে কুরআন হাদিস থেকে খাস করে যারা উলামা ইকরাম এখানে আছেন যে মানুষকে এটাই বলা আছে আল্লাহ তাআলা কুরআন হাদিসে বলতে যে কিভাবে আল্লাহ তাআলা অবস্থা পরিবর্তন করে ভালো অবস্থা কখন নিয়ে আসবে এটা কোরআন হাদিসে মানুষকে বোঝানো বলতে আপ আসল অবস্থা হালাত তো মরার পরে আখিরাতে আসবে পনেরোমা পারা পহলা রুকু আল্লাহ পাক কোরআন মে বতা রহে আব মে সারি আয়াতে পড়ু তর্জমা দের হো জায়ে ওয়াকাযাইনা ইলা বনি ইসরাঈল ফিল কিতাব লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন ওয়া লাতাআলুন্না উলুওয়ান কাবীরা পহলে নবিয়ো মে আল্লাহ নে এক কিসি নবি পর یہ بتایا کہ یہ بنی اسرائیل دو مرتبہ فساد کریں گے تو بولتے ہیں قرآن ایر مجھے پنارو قرآن مجھے ایک نے کٹنا بنی اسرائیل در نیا آستے بولتے ہیں پورا قرآن پڑے لمبا ہوئے جاوے تو بولتے ہیں اللہ تعالیٰ کون نبی کے آگے ایک زمان ایک نبی کے وہیر مجھے میں جانا ہی سکے بنی اسرائیل سوین ایر مجھے دوی پر تارا فساد کرسن دوی بار فَإِذَا جَاءَ وَعْدُ أُولَاهُمَا فَأَسْنَا عَلَيْكُمْ عِبَادًا لَنَا أُولِي بَأْسٍ شَدِيدٍ فجاسوا خلال الديار وكان وعدا مفعولا اب جب پہلا وعدہ آیا ان کے فساد کا تو اللہ کہے ہم نے اپنے بندوں میں سے ایک بندہ مسلط کیا اور وہ گھروں میں داخل ہوئے اور گھروں کو گجاڑا قتل و غارت کی یہ کیا ہاں تفسیروں میں جالوت کا آتا ہے ایک مرتبہ جالوت جس نے یہ ہے کافر اور مسلمانوں کے اوپر مسلط کیا اللہ کہتے ہیں ہم نے کیا ہاں ہم نے کیا اپنے بندوں میں ایک بندہ جو گھروں میں گھسے اور گجاڑ دیے گھر تو بولتے تھے اللہ تعالیٰ قرآن مدد کے ایکتا تو عہدہ میں نے جہاں پرتھم بارے جہاں فساد کر لو جہاں مسلمان بنی اسرائیل تو اللہ تعالیٰ بولتے تھے ہمیں ہمارے ایک بندہ تادر اوپر مسلط کر لم আর তাদেরকে তারা এই কাফের তার বলতেছে একবার তো জালুত সে তার শূন্য নিয়ে যাদের উপর হামলা করলো বলছে তাদের ঘরের ভিতরে ঢুইকা তাদেরকে কতল করলো তাদেরকে বন্দি করলো বলছে পুরা আল্লাহ তারা বলতেছে আমি আমার এক বান্দাকে তাদের উপর মুসল্লত করলাম তারা তাদের ঘরের ভিতরে ঢুইকা তাদেরকে বরবাদ করলো তাদেরকে কতল করলো তাদেরকে বন্দি করলো ফির ফরমায়া সুম্মারা গাদনা লাকুমুল কররা ফির আমনে তোমারি বারি কর দি তুমি উঁচা করলে কে তুমি তুমি মদত করবি বনি مال دولت سے اور نرینہ اولاد سے اور تمہیں اکثر اکثریت دے دی, وجعلناکم اکثر نفیرا, تمہاری اکثریت کر دی. এরপরে যখন আবার আল্লাহ তাআলা বনী ইসরায়েলদেরকে দুনিয়ার মধ্যে সাহায্য করলেন, তাদের আওলাদ দিলেন, মাল দিলেন, আর দুনিয়ার মধ্যে তাদেরকে আবাদ করলেন, আর তাদের সংখ্যা কনিষ্ঠ দুনিয়ার ভিতরে হয়ে গেল, আল্লাহ তাআলা তাদেরকে দ্বিতীয়বার আবার দুনিয়ার মধ্যে তাদেরকে শান্তি দিলেন, মাল দিলেন, আওলাদ দিলেন, দুনিয়ার মধ্যে তাদেরকে সংখ্যা কনিষ্ঠতা বানাই দিলেন, আকসারিয়ত কর দি, ফির জব দূসরা বাদা আয়া লিয়াসু উবুজুহাকুম, তাকে তুমারে চেহারে বুরে কর দে তুমারে ফসাদ কি ওয়াজা সে, হ্যাঁ, ইয়াদখুলুল মসজিদা কামা দখালুহু আউয়াল মাররা ওয়ালিয়তাব্বিরু মা আলাউ তাতবীরা, ফির দুবারা দুবারা বুখত নসর ইয়া ইসকা কোই অর ইয়ে ইয়ে আয়ে ইয়ে ভি উসি তরহ ঘরো মে গয়ে অর মসজিদ মে গয়ে অর তোড় ফোড় মচা কে বরবাদি কর দি. বস দ্বিতীয়বার যখন আবার এরা ফসাদ করলো জমিনের মধ্যে, আল্লাহর হুকুম ভাঙা শুরু করলো, আল্লাহর হুকুম চলতো না, নবীর তরিকা চলতো না, দ্বিতীয়বার আবার আল্লাহ তাদের উপরে কাফের দিকে মুসল্লাত করলেন, বসে কোনো জায়গাতে বক্তে নাসার বা অন্য কোনো বাদশাহ তাদের উপরে হামলা করলেন, বসে তাদের ঘরের মধ্যে তাদের মসজিদের মধ্যে ঢুকিয়া তাদেরকে কতল করতেন, তাদের ঘর বাড়ি ভাঙলেন, বসে বিলকুল তাদেরকে বরবাদ করে দিলেন. আবার আশা রব্বুকুম আন ইয়ারহামাকুম, আব আল্লাহ তোমারে উপর যিনি দো মর্তবা তোমারি আমাল বুরে আমাল কি ওয়াজা সে তোমারি পিটাই করা কে আল্লাহ তোমারে উপর রহম করনা চাহতা হ্যায়, লেকিন এক জাবতা বতা দিয়া কিয়ামত তক কে লিয়ে, ওয়া ইন হুতুম হুতনা, আগর তুম দোবারা ফসাদ কি তরফ আওগে তো ফির হাম দোবারা আজাব কি তরফ আয়েঙ্গে. তো বলতেছে দুইবার এরকম তাদের উপরে আল্লাহ তাআলা আজাব নিয়ে আজাব দিল দুনিয়ার মধ্যে, আল্লাহর বান্দা তাদেরকে আজাব দিল দুনিয়ার, তাদেরকে বরবাদ করলো. আগে বলতেছে আমি এখন আল্লাহ তাআলা চাইতেছে যে তোমাদের উপর আমার আল্লাহ রহম করবেন, আর দুনিয়ার মধ্যে তোমাদেরকে ইজ্জত দান করবেন, তোমাদেরকে সাহায্য করবেন. এরপরে একটা আইন, একটা জাব্তা বলে কেমন পর্যন্ত একটা আইন শূন্য, যের কোনো পরিবর্তন হবে না. বলছে যদি আবার তোমরা এরকম জমিনে ফাসাদ করো, আল্লাহর হুকুমের উপর না চলো, তো দ্বিতীয়বার আল্লাহ তাআলা আবার আজাব নিয়ে আসবে. তো আব ইয়ে কেসে হো সকতা হ্যায়, হাম বুরে আমাল করেন, হাম জুলম করেন, হাম বুরাইয়াঁ করেন, আর উসকি সজা আসমানো সে আয়ে, আর কোই হুকমরান, কোই মাল ওয়ালে, কোই কিসি মুলক ওয়ালে উন পরেশানিয়ো সে নজাত দে দেন, ইয়ে কেসে হো সকতা হ্যায়. তো বলতে এটা কিভাবে হবে, আমরা এখানে তো গুনাহ করব, খারাপ আমল করব, আর এখানে বিভিন্ন ধরনের আল্লাহর হুকুম ভাঙব, আর এটা উপর আসমান যাবে যখন খারাপ আমল, এখান থেকে যখন দুনিয়ার সাজা আসবে, অবস্থা খারাপ অবস্থা দুনিয়া আসবে, খারাপ আলোচ আসবে. এখন যদি কোনো বাদশা কোনো মালওয়ালা যদি বলে আমি তোমাদের অবস্থা ঠিক করে দেবো, তোমাদের অবস্থা ভালো করে দেবো, বলতে এটা কীভাবে হবে, এটা কখনো হবে না. তো হামারি গুজারিশ হ্যাঁ, মে ভি কোশিশ করতা হুম, আপনি করো, হম সারি দুনিয়া মে ফিরে মশরিক মগরব শিমাল জনুব ফিরে আল্লাহ কে হুকুমত পে, আল্লাহ কে হুকুমতে লোগোঁ কো তৈয়ার করে. ওকে জন্য আমরাও নিয়ত করি, আমরাও চেষ্টা করি, আপনারাও চেষ্টা করেন যে পুরা দুনিয়ার মধ্যে যাইয়া মানুষের ঘরে ঘরে পুরা দুনিয়া সফর করে পুরা দুনিয়া যাইয়া যে সমস্ত দুনিয়ার মানুষকে আল্লাহর হুকুম রূপে নিয়ে আসি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নিয়ে আসি. উন হুকম মে বড়া হুকম নমাজ হাত মে বহুত কুছ সুন লিয়া পহলে ভি সুন লিয়া, কোই মোমিন বে নমাজি না রহে সারা মজমা ফেসলা করে, হম মিন্নত করেঙ্গে খুশামত করেঙ্গে দিন কো ইনকি রাত কো আল্লাহ কি, আল্লাহ পাক সে হালাত বদলওয়ায়েঙ্গে, দিন কো ইনকে পিছে মারে মারে ফিরেঙ্গে. তো বলতেছে ওই হুকুমের মধ্যে আল্লাহর হুকুম সবচেয়ে বড় হুকুম হচ্ছে নামাজ. বলছে নামাজ সম্পর্কে রাত্রেও শুনছেন আগেও শুনছেন, তো বলছে মানুষের ঘরে ঘরে যাব আর মেহনত করব যে দুনিয়ার মধ্যে একজন মুসলমান এরকম বাকি না থাকে যে সে নামাজ পড়ে না, নামাজের উপরে তারে নামাজ পড়ে না, এরকম কোনো লোক না থাকে. মানুষের ঘরে ঘরে যাব, মিন্নত করব, সমাজত করব, সবাইকে নামাজের উপরে দাঁড়া করব, আর রাত্রের বেলা আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে কানব, আর অবস্থাকে ঠিক করে আল্লাহর কাছে বলব. তবলীগ কি রূপ বেচেনি হ্যায়, তবলীগ কি রূহ বেকরারি হ্যায়, তবলীগ কি রূহ দর্দ হ্যায়, ফিকর হ্যায়, কুড়ন হ্যায়, হমদর্দি হ্যায়, রোনা হ্যায়, اندر سے آہیں نکل جائیں, تبلیغ کی روح یہ ہے. تو جو تبلیغ کی روح ہوئے لو فکر بےچینی فکر پریشانی درد যে মানুষের জন্য কান্দা আর এরকম আফসোস করা বলতে, এটি হচ্ছে তাবলিগের রোহ. ইয়া আল্লাহ ইয়ে আতে নেই মে ক্যা করু, ইয়া আল্লাহ মেরে হাত মে নেই হ্যাঁ তেরে হাত মে আল্লাহ আপ কর দে. তো সে আল্লাহ এ তো আসে না আমি কি করব, হ্যাঁ আল্লাহ আপনি নিয়ে আসেন আপনার হাতে আমার হাতে না আপনি নিয়ে আসেন. হমনে যে আজ তক বে ফিক্রি মে জিন্দগি গুজারি এস পর মে ভি ইস্তেগফার করতা হুঁ আপ ভি করেন. তো সে এখন পর্যন্ত যে আমরা কোন ফিকির সারা জিন্দগি কাটাইলাম কোন ফিকির ছিল না বলছে এই জন্য বলছে আমিও ইস্তেগফার করি আপনারও আল্লাহর কাছে ইস্তেগফার করেন. নবী আলাইহিসসালামকে মুবারক তরিকে ঘর ঘর জিন্দা হো আল্লাহকে করিম তরিন হোনে কা রাস্তা ইত্তেবায়ে সুন্নত হ্যায় বলছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা সুন্নত তরিকা ঘরে ঘরে জিন্দা হও ঘরে ঘরে মানুষের জিন্দগিতে আসুক বলছে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় জরিয়া সবব হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা সুন্নত. আর মহা সুন্নত ঈমান কি মহা কহতে বড়ি কো বড়ি সুন্নত ঈমান কি দাওয়াত কো লেকর আল্লাহ কে হুকম কুপে চলনে কি দাওয়াত কো লেকর আল্লাহ কে তরফ বুলানা ইসকো লেকর দর দর ফিরনা ঘর ঘর ফিরনা ইয়ে মহা সুন্নত হ্যায় বড়ি সুন্নত হ্যায় আল্লাহ কে কুরব কা ফির সবসে আকরব তরিন রাস্তা হ্যায় সবসে বড় সবসে আল্লাহ তালা বড় সুন্নত হইল আল্লাহর দিন কে নিয়া আল্লাহর আহকামাত কে নিয়া মানুষের ঘরে ঘরে যাওয়া দরদ মানুষের ঘরে ঘরে ফেরা মানুষের কাছে যাওয়া বলছে এইটা সবচেয়ে বড় সুন্নত আর আল্লাহর কাছে সবচেয়ে নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় সুন্নত হইল আল্লাহর দিন আল্লাহর আল্লাহর আহকামাত কে নিয়ে মানুষের ঘরে ঘরে যাওয়া. আর ইসি তরহ আচ্ছে আখলাক ইসকো ফেলানা হ্যায় এইভাবে বলছে যে ভালো আখলাক চরিত্র এইটাও মানুষকে দাম মানুষের কাছে এটা মানুষের মধ্যে দাওয়াত দিতে হবে যে মানুষের ভিতরে ভালো আখলাক যেন জিন্দা হয়। নবী আলাইহিসসালাম কা মুআমলা সারি দুনিয়া ওয়ালোঁ কে সাথ কিয়া থা বলছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআমলাত আখলাক মানুষের সাথে সমস্ত দুনিয়া মানুষের সাথে কি ছিল? আপনি আপনে ঘর ওয়ালোঁ কে সাথ কিয়া কিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবার পরিজন লোকদের সাথে কি করতেন? ফরমায়া খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি তুম সব মে আচ্ছা হো হ্যায় জো আপনে ঘর ওয়ালোঁ কে লিয়ে আচ্ছা হো অর মে নবী আপনে ঘর ওয়ালোঁ কে লিয়ে তুম সবসে জিয়াদা আচ্ছা হো. হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসের মফহুম কে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে সে তার ঘরের বিবির কাছে উত্তম আর আমিও আমার বিবিদের আমি সবচেয়ে আমার বিবির কাছে আমি সবচেয়ে উত্তম. এক জায়গা ফরমায়া খায়রুকুম খায়রুকুম লিনিসাইকুম তুম সব মে আচ্ছা হো হ্যায় জো আপনি ঔরতোঁ কে লিয়ে আচ্ছা হো. বলছে এক জায়গা আছে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম যে সে তার তার বিবিদের বিবির কাছে সে উত্তম. নবী আলাইহিসসালাম আপনি ঘর ওয়ালোঁ কে লিয়ে কিস তরহ আচ্ছে থে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফরমাতি হ্যায় আপ ঈশা কে বাদ জো ঘর আতে মে সোই হতি আহিস্তা দরওয়াজা খোলতে আহিস্তা সালাম করতে আগর মে জাগতি হতি তো সুন লেতি আগর সোই হতি তো ইতনা আহিস্তা হতা কে ফির মে জাগতি নহি মে নহি সুনতি থি. বলতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তার ঘরওয়ালাদের কাছে উত্তম ছিলেন বলতে হুজুর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর সাল্লাম যখন ঘরে আসতেন রাত্রে তো একেবারে আহিস্তা আহিস্তা বলতে দরজা খুলতেন এরকম একেবারে আহিস্তা সালাম করতেন. যদি আমি ডাকতাম তো আমি শুনতাম আর আমি সালাম সালাম শুনতাম সালামের জবাব আর যখন আমি ঘুমাইতাম তো আমি সালাম শুনতাম না ঘর যে দরজা খোলা তার আওয়াজও শুনতাম আমি ঘুমাই থাকতাম. আর নবী আলাইহিসসালাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নে পানি পিয়া পেয়ালা বড়া থা বাকি বাঁচ গিয়া তো রাখ দিয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে পিনা চাহা ফরমায়া আয়েশা তুনে ইস বর্তন কে কিস জগা মুহ লগা কর পানি পিয়া থা ও জগা বতা মে ভি উধর হি মুহ লগা কে পিউঙ্গা. আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন কে উনি আমি বলতে আমি কোন বড় বর্তনে পানি ছিল ওইখানে পানি পান করছি পানি বেশি ছিল বাকি পানি রেখে দিছি তো হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পানি পান করতে চাইছেন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা তুমি কোন জায়গায় মুখ লাগাইয়া পানি পান করছো আমি ওইখানে মুখ লাগাই পানি পান করবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে মুখ লাগাই পানি পান করতেন, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুখ লাগাই পানি পান করতেন। আপনি ঘর ওয়ালো পর জুলম করতে সে বচনা ইসলিয়ে ইয়ে নি কি ইয়ে ছোটি হ্যায় ইয়ে ক্যা করেগি, বাজে তো আপনি ঔরতো কো মারতে হ্যাঁ মারতে হ্যায় কি মে বড়া হুঁ ইয়ে ক্যা করলেগি, আরে ও তো কুছ নাই করেগি, হ্যাঁ ও ক্যা কর সকতি হ্যায়, না উসকে মা বাপ পাস হ্যায় না বহন ভাই পাস হ্যায় না শেষ কবিলা পাস হ্যায়, তেরে সারে ঘর মে ভরা হুয়া হ্যায়, অকেলি ফস গই তেরে ঘর মে, তো ও বিচারি ক্যা করেগি, লেকিন উসকা আল্লাহ ভি তো হ্যায়, আল্লাহ সুন রাহা হ্যায় দেখ রাহা হ্যায়। ওসে ঘরের ওলাদের উপরে জুলুম না করা, জুলুম থেকে বাঁচা, বলছে বিবি অনেকে তো বিবি কে মারে স্ত্রী কে মারে, বলছে এরকম না করা, অনেকে তো ছোট এ কি করবে আমাকে, সে যে মারে, বলছে না এরকম, বলছে সে তো একা, সে কি করবে, তার বাপ মা বাপ কাছে নাই, ভাই বেরাদার নাই, কেউ নাই, সে এখানে আইছে তোমার ঘরে আছে, তোমার বিবি বা আর তোমার মা বাপ সব এখানে, তোমার খানদান এখানে আছে, তো বলছে সে তো কিছু করতে পারবে না, কিন্তু তার যে আল্লাহ সে তো দেখতেছে। এই আমারে এলাকে মে এক আদমি নে সাপ মারা, উসকে দো চার জরবে লগি, উসকি কমর পর কমর টুট গই, চলনে কে কাবিল নেই রাহা, লেকিন সর সলামত থা, সর কে সাথ ভি কাফি সারি জগা উদর জরব নেই লগি থি, ও ঠিক থা। বলছে আমাদের এলাকায় একটা লোক সাপ ছিল, তো বলছে তার কোমরের উপরে কয়েকটা পিঠান দিতে, তো এর ভিতরে জখম হয়ে গেছে, সে চলতে পারতেছে না, কিন্তু তার মাথা আর মাথার দিকে কিছু অংশ সেখানে কোনো পিটান পরে নাই, কোনো লাঠি ওখানে লাগে নাই, তো সে তার মাথা ঠিক ছিল। উস আদমি নে উস সাপ কে ইর্দা গির্দ লকড়িয়া রাখ কে আগ জ্বালা দি, ইধর সে আগ কি গরমি পৌঁছে, ও ইধর কো সার করে আগ উধর কো সার করে, কিসি তরফ যা নেই সকতা থা, ভাগ নেই সকতা থা, কমর তো টুটি হুই থি। বলছে সে ওই ব্যক্তি ওই সাপের উপরে কতগুলা লাঠি রেখা রাখে আগুন জ্বালাই দিয়েছে, তো যখন আগুন লাগলো তো এখন যেদিকে মুখ করতেছে সেই দিকে আগুন, আর সে তো দৌড়ে যেতে পারতেছে না, এই জন্য তার কোমর তো ভাঙ্গা, সে যার চলতে পারতেছে না, তো যেদিকে মুখ করে সেদিকে আগুন আগুন। উসকে মুহ সে ঝাগ নিকলনে লগি, চারো তরফ সে আগ নে উসকি খাল কো জ্বালা দিয়া, আর মুহ সে ঝাগ নিকলনে লগি, ইসি তরহ মর গিয়া। বলতেছে যখন আগুন জ্বলতেছিল তার মুখ থেকে ফেনা বাইরে এলো, আর ওই আগুন তার সমস্ত শরীরকে, তার খাল, তার শরীরকে জ্বালাই দিল, আর বলতেছে এইভাবে ওই সাপ মরে গেল। আট দিন গুজরে ও বন্দা কেনে লগা মেরে অন্দর আগ লগি হুই হ্যায়, উসকো ঠান্ডি চিজে পিলাতে বরফ ডাল কে পানি পিলাতে, ও কেতা মর গিয়া মেরে অন্দর আগ লগি হুই হ্যায়। বলছে এক সপ্তাহ আট দিন পরে ওই ব্যক্তি বলতে লাগলো যে আমার মধ্যে আগুন লাগছে, আমার চলতেছে ভিতরে, বলতে ঠান্ডা পানি ঠান্ডা শরবত যত পান করতেছে, তার বলতেছে না আমার মধ্যে চলতেছে, আমার ভিতরে আগুন আমার মধ্যে চলতেছে। আখর উসকে মুহ সে ঝাগ নিকলনে লগি, আর ইসি তরহ হায় মর গিয়া মুহ সে ঝাগ নিকলতে নিকলতে মর গিয়া। বলছে এরকম করতে করতে আর মুখ থেকে খেনা বাইরা শুরু হইলো, আর ফেনা বাইরে দেবে, হায় আমি মরে গেলাম আমি মরলাম, এরকম করতে করতে সর্বশেষ সেও এরকম মারা গেল। নববি আখলাক আমারে হাত পাও হাত জুবান সে কিসি কো তকলিফ না পৌঁছে। বলছে আখলাকি মোহাম্মদী যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রই যে আমাদের হাত থেকে আমাদের পাও থেকে আমাদের জবান থেকে কারো কষ্ট কেউ কষ্ট না পায়, আমরা কাউকে কষ্ট দেব না। আমারে তালুকাত হামসায়ো কো সাথ কেসে হো, নবী আলাইহিস সালাম কা মুবারক ইরশাদ হ্যায়, হ্যাঁ খৈরুল জিরান ইনদাল্লাহ খৈরুহুম লিজারিহি, সারে হামসায়ো সে আচ্ছা হামসায়া বো হ্যায় জো আপনে হামসায়ে কে লিয়ে আচ্ছা হো। বলছে আমাদের প্রতিবেশী যারা আছে পড়োশি আছে এদের সাথে আমাদের কিভাবে সম্পর্ক হওয়া দরকার, কিভাবে তাল্লুক হওয়া দরকার, বলছে এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মফহুম যে তোমাদের প্রতিবেশীর মধ্যে সবচেয়ে উত্তম হইল ওই ব্যক্তি যে সে তার পড়োশি প্রতিবেশীর কাছে সে উত্তম। ও ইমানই নেই লায়া জো খুদ পেট ভর কে সোয়ে আর উসকা হামসায়া ভুকা রাত গুজারে। বলছে ওই ব্যক্তি ইমানই আনে নাই যে পেট ভরিয়া খাইয়া ঘুমাইল আর তার প্রতিবেশী না খাইয়া ঘুমাইল। اس وقت تک بندہ کامل مومن نہیں بن سکتا جب تک ہمسایہ اس کی پریشانیوں سے مصیبتوں سے امن میں نہ ہو. بولتے تھے وہی ویکتی کامل ایمان والا نا پوری پورن ایمان والا نا وہی ویکتی جی تر پورتی بیشی تار تار جیتے کے تار کشت تھے کہ سے پستے نا نرپتے نا. عام انسانوں کے ساتھ نبی علیہ السلام نے کیسے رہنا بتایا, فرمایا ہاں ان اکمل المؤمنین ایمانا احسنہم خلقا, سارے ایمان والوں میں کامل اکمل ایمان والا وہ ہے جو ان میں اچھے اخلاق والا ہو. بولتے تھے ہمارا عام مانوشر ساتھ کیبھے ہمارا چلا فرا کرو کیبھے سمپرک ہو. تو حضور صلی اللہ علیہ وسلم بولیں যে সমস্ত ইমান ওয়ালাদের মধ্যে ওই ব্যক্তি কামেল ইমানওয়ালা পরিপূর্ণ যার আখলাক সুন্দর আখলাক ভালো. ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাল কাইমিন, মুমিন আপনে আচ্ছে আখলাক কি ওয়াজা সে সারি রাত কিয়াম করনে ওয়ালা রোজা রাখনে ওয়ালা উসকে দর্জে কো পৌঁছ জাতা হ্যায়. বলতে সে ইমান ওয়ালা তার ভালো আখলাকের দ্বারা সে পুরা রাত নামাজ পড়নে ওয়ালা আর রোজা রাখনে ওয়ালার দরজায় সে পৌঁছে যায়. হুরিমা আলান নার কুল্লু হাইয়িন লাইয়িন সালিম করিম, আগ পর ও বান্দা হারাম হ্যায় জো আসানিও ওয়ালা হো জো নরম মিজাজ হো জো সহুলতে দেনে ওয়ালা হো اور لوگوں کے ساتھ ملا جلا رہتا ہو لوگوں کے قریب رہتا ہو یہ بندہ آگ پر حرام ہے. اسے حدیث رموف میں رکھوں کہ وہی بکتی آگونے روپر حرام جے مانوش نرم نرم زبان نرم کتا بولنے والا سہولت کرنے والا مانوش ستے اور عام مانوش ستے ملے جلے تھاکے. جیسا لوگوں کے ساتھ کریں گے ویسا ہی اللہ ہمارے ساتھ کرے گا. যেরকম আমরা মানুষের সাথে করবো আল্লাহ তালা ওইরকম আমাদের সাথে করবে. যে বন্দা আল্লাহ সে চাহে কে আল্লাহ মেরে সাথ ইয়ে করে ও বন্দা আল্লাহ কে বন্দোঁ কে সাথ করনা শুরু করে. যে ব্যক্তি এটা চাবে যে আল্লাহ আমার সাথে এরকম করুক সে যেন আল্লাহর বান্দার সাথে ওইরকম করা শুরু করুক. যে হমনে আল্লাহ কে বন্দোঁ কে সাথ করনা হ্যায় আল্লাহ নে ওহি হামারে সাথ করনা. আমরা যে আল্লাহর সাথে যা করবো আল্লাহ তালা আমাদের সাথে ওইরকম করবে. হাদিসে পাক মে আতা হ্যায় হ্যাঁ کما تدینو تدانو جیسا کرو گے ویسا بھرو گے. حدیث میں جے رقم تمرا کروا اے رقم تمہارے ساتھ کرا ہوے. جس نے مومن کا پردہ پوشی کی پر عیب چھپایا اللہ اس کے دنیا اور آخرت کے عیب چھپائے گا. جے کون مومنر دوش گوپن کروے اللہ تعالیٰ تار دوش دنیا بن آخرت دوش کے گوپن کروے. جو لوگوں کے عیبوں کو اچھالتا پھرے اللہ اس کے عیب ظاہر کرے گا اس کو گھر بیٹھے رسوا کر دے گا. جے مانوشے دوش کے پرکاش کرے تو اللہ تعالیٰ تاکہ دنیا مدد تر دوش کے پرکاش کروے ایمان گھرے بشے بشے تاکہ بےزتی کروے. جو کسی کی پریشانی گھبراہٹ دور کرے گا اللہ اس کی دنیا اور آخرت کی گھبراہٹیں دور کرے گا. جدی کارو پریشانیاں تار ভয় কে দূর করবে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে পেরেশানি আর আখিরাতের ভয় আর পেরেশানি থেকে তার কাছ থেকে দূর করবে. যে বান্দা কিসি কওম কে পাস আয়ে ও কহে মারহাবা ফমারহাবান বিহি ইয়াউমাল কিয়ামত ইয়াউমা ইয়ালকা রাব্বাহু, যে উসকো যে কিসি আনে ওয়ালোঁ কো মারহাবা কহে উসকো মারহাবা কাহা জায়েগা জব ইয়ে বান্দা আল্লাহ কো মিলেগা. ওসে যদি কোনো লোক কোনো লোকের কাছে আসে আর সে মারহাবা বলে তো কিয়ামতের দিনও যখন সে আল্লাহর সাথে মোলাকাত করবে তাকেও মারহাবা বলা হবে. যে বান্দা কিসি কওম কে পাস যায় ফকালু লহু কহতন, ও কহে আমারে পাস কুছ নেই হ্যায় তুজে খিলানে কো কহত পড় গিয়া আমারে ঘর মে, ফকহতন লহু ইয়াউমাল কিয়ামত ইয়াউমা ইয়ালকা রাব্বাহু, উসকো ভি কহা জব আল্লাহ কে পাস মিলেগা কহা জায়েগা আমারে পাস ভি তেরে লিয়ে কুছ নেই হ্যায়. যদি কোনো লোক কেউ কাছে আসে আর যদি বলে যে ভাই আমাদের ঘরে তো কিছু নাই কহাত মানে কহাত পড়ে গেছে আমাদের কাছে খাবার দেওয়ার কিছু নাই, তো কেমন দিনে এই ব্যক্তি যখন আল্লাহর কাছে মোলাকাত করবে তো আল্লাহ তাআলা বলবে এখানে আমার কাছে কিছু নাই দেওয়ার মতো খাওয়ার মতো কহাত. আল্লাহ পাক তো ইতনা ভি বরদাশত নাই করতা কোই বান্দা কিসি বান্দে কে বারে মে উসকি কমর পিছে কোই হালকা লফজ বোল দে গীবত কর লে. বলছে আল্লাহ তাআলা এটাও সহ্য করেন না বরদাশত করেন না যে কোনো বান্দা তার পিছে কোনো শব্দ, ছোট কোন শব্দ বলবে, আমি কি বাদ করবো, এটা আল্লাহ পছন্দ করেন। জিস আদমি মে কোই বুরাই হো উসকি গায়র মৌজুদগি মে উসকা জিক্র কর দেনা ইয়েহি গীবত হ্যায়। বলছে কোন বান্দার ভিতরে কোন দোষ আছে, সেই দোষকে তার অনুপস্থিতি তার পিছে বলা, এটাই গীবত। এক বান্দা নবী পাক সাল আব ধ্যান শুনতে বক্ত তো ঘড়ি ভি তেজ হো গই শহর। এক বান্দা নবী আলাইহিস সালাম কি মজলিস মে বৈঠা থা, উঠ কে চলা গিয়া, আর দূসরে নে উসকা জুতা আপনে নিচে ছুপা লিয়া, ও থোড়ি দূর যাকে বাপস আয়া, উসনে কাহা ইয়াহা মেরা জুতা থা, লোগো নে কাহা হমে তো পতা নেই, লোগো কো পতা ভি নেই থা, ইসনে চুপকে সে ছুপায়া, উসনে ইধর উধর দেখা, ইসনে জুতা নিকাল কে দে দিয়া। ইমামুল আম্বিয়া নে ফরমায়া, আপনে ভাই কো পরেশান করনে কা কিয়ামত মে ক্যা জবাব দেগা, উসনে কাহা মানে তো মজাক মজাক মে ছুপায়া থা, আপনে ফির দোবারা ইয়া সে বারা কাহা কে আপনে ভাই কো পরেশান করনে কা কিয়ামত মে ক্যা জবাব দেগা। বলতেছে এক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসাছিলেন, তো উনি ওইটা চলে গেলেন, তো ওনার জুতা যে ছিল ওইটা অন্য একজন তার কম পিছে রাইখা নিচে রাইখা বসে গেলেন, একটা গোপনে রাখি ছুপাইলেন। তো ওনার অল্প সময় যাওয়ার পর ফেরত আসলেন, এসে দেখতেছে আমার জুতা কই, তো উনি বললেন আমার জুতা চলে গেল, জুতা কোথায় গেল? তো সাথীরা বললো আমরা দেখি না জুতা কোথায়, জানি না, আর অন্য অন্য সাথীরা জানেও না, কেন এই জন্য সে জুতা সে গোপন করে রাখছে। তো কিছুক্ষণ পরে উনি জুতা বাইর করে দিলেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি যে তোমার ভাইকে পরেশান করলা, এর কিয়ামতে কি জবাব দেবা? উনি বললেন আমি তো ইয়া রাসূলুল্লাহ আমি তার সাথে মজাক করলাম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার তৃতীয়বার এটাই বললেন যে তুমি তোমার ভাইকে যে পরেশান করলা কিয়ামতে, এই পরেশান কি জবাব দেবা তুমি? এক আদমি নে ইসি তরহ দূসরে কা জুতা ছুপায়া, ইমামুল আম্বিয়া নে ফরমায়া মুমিন কো পরেশান করনা জুলমুন আজিম, আজিম জুলম হ্যায়। এরকম অন্য একজনে একজন মুসলমানের জুতা গোপন রাখলেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুসলমানকে পরেশান করা এটা বহুত বড় জুলুম। এক বান্দা নবী আলাইহিস সালাম কি মজলিস সে উঠ কে গিয়া, ও জব চলা গিয়া, দূসরে বন্দে নে ইয়ে কহ দিয়া নবী আলাইহিস সালাম সে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসকে উঠনে মে কমজোরি থি, ইমামুল আম্বিয়া নে ফরমায়া উঠ যা মেরি মজলিস সে নিকল যা, উসনে কাহা আইন্দা নেই কহুঙ্গা, ইমামুল আম্বিয়া নে ফরমায়া তুনে কুরআন কা মজাক উড়ায়া হ্যায়। বলছে একজন লোক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিস থেকে উঠে গেলেন, তো অন্য একজনে বললেন ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তি ওঠার মধ্যে কিছু দুর্বলতা ছিল, কমজোরি ছিল, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যাও আমার মজলিসে উঠে যাও, চলে যাও এখান থেকে। তো উনি বললেন ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয়বার কখনো আর আমি বলবো না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কোরআন শরীফের মজাক করলা। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নে এক আর উম্মুল মুমিনিন কে বারে মে কহ দিয়া, ইসকা কদ ছোটা হ্যায় আর ও থা ভি থোড়া সা ছোটা, জ্যাদা ছোটা ভি নেই থা। ইমামুল আম্বিয়া নে ফরমায়া আয়েশা তুনে ইতনা বুরা জুমলা বোলা হ্যায়, আগর সমন্দর মে ডাল দিয়া যায়ে সমন্দর কা পানি খারাপ কর দে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন উম্মুল মুমিনিন অন্য একজন অন্যুল মুমিনিন সম্পর্কে বললেন যে উনি তো খাটো, তো উনি তো খাটো ছিলেন, একেবারে খাটো ছিলেন না। তো এই শব্দটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন যে তুমি এমন একটা শব্দ বললা, এই শব্দ যদি সমুদ্রের সাগরের মধ্যে ঢালা হয় তো সাগরের সমস্ত পানি খারাপ হয়ে যাবে। আব কাহা তক আরজ করে, ইয়ে তো আপ জব চার মহিনে কে লিয়ে নিকলেঙ্গে, ফির এসি বাতেন সুনেঙ্গে, ফির হোশ ঠিকানে আয়েগা। বলতেছে এরকম কত আর বলবো, বলতে আপনারা যখন চার মাসে বাইরাবেন আর যখন এই সব শুনতে থাকবেন শুনবেন, তখন বলতে হুশ নিজের জায়গায় আসবে। নবিয়ো বালা কাম সবে আল্লাহ কে কুরব কা বড়া জরিয়া হ্যায়, বলছে নবী ওয়ালা কাম সবসে বড় সবব আর জরিয়া হলো আল্লাহর কাছে হওয়া। হাম এই আকাম জো বাতে বতাই যা রহি হ্যায় ইনকো লেকর সারি দুনিয়া মে ফিরনে ওয়ালে বনে, জেসে সাহাবা ফিরে থে নবী আলাইসালাম ফিরে থে, এই সমস্ত হুকুম যেগুলা বলা হইল এইগুলা নিয়ে আমরা সমস্ত দুনিয়ায় যাব, সমস্ত দুনিয়ায় ফেরবো করবো, এরকম সাহাবাই কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো দুনিয়ায় ঘুরছেন। সাহাবাই কেরাম হুজুর সাল্লাম মক্কে বালোঁ কে এক এক ঘর মে গে, এ খালিদ কলমা পড় লে, এ আবু জাহল কলমা পড় লে, এ উতবা সাহবা কলমা পড় লো, খালিদ কলমা পড় লে, রোজ রোজ ইতনা গে ইতনা গে কে মক্কে বালে কহনে লগে মা আনা লাকা হত্তা তাস্তাইআসা মিন্না, আবি তক ও ওয়াক্ত নহি আয়া কে আপ হামসে মায়ুস হো যাও, ইয়ানি আপ আতে হো হম মুস্তরদ কর দেতে হ্যায় আপ ফির আ জাতে হো, হম ফির কুছ না কুছ কহতে হ্যায় আপ ফির আ জাতে হো, আবি ও ওয়াক্ত নহি আয়া কে আপ হামসে মায়ুস হো যাও। উসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় এক একজনের ঘরে যাইতেন, এ খালে তুমি মুসলমান হয়ে যাও কলমা পড়ো, এ আবু জাহেল তুমি কলমা পড়ো মুসলমান হয়, উৎপা সাহেবা তুমি কলমা পড়ো মুসলমান হয়ে যাও। তো এত বার বার যাইতেন, এতবার যাইতেন, তো শেষ পর্যন্ত তারা বলতে লাগলো যে আপনি কি আমাদের পক্ষ থেকে নৈরাশ হন না এখনো, এই জন্য কি যখন হুজুর সাল্লাল্লাহু যাইতেন এটা ফিরাইতে রদ করে দিতেন, এটা বলতেন না আমরা মুসলমান হব না, কোনো সময় খারাপ কথা বলতেন, কোনো সময় গালি দিতেন, তারপরও হুজুর সাল্লাল্লাহু বার বার যাইতেন, এত যাইতেন যে তারা বলতে লাগলো কি আপনি এখনো কি আমাদের পক্ষ থেকে নৈরাশ হন না আপনি। লোক জানবর বেচনে কে লিয়ে মন্ডি লাগাতে বাজার লাগাতে ইমামুল আম্বিয়া ওয়াহাঁ যাতে, লোক জাহিলিয়ত কে তৌর কা হজ কো আতে ইমামুল আম্বিয়া উনকে খেমো মে মিন খেমা ইলা খেমা উদর যাতে, ওর তায়েফ গয়ে ফির হমেশা কে লিয়ে মক্কা তবলীগ কা কাম নহি ছোড়া, ঘর ছোড় দিয়া মক্কা ছোড় দিয়া বেতুল্লাহ ছোড় কে মদিনা মুনাওয়ারা চলে গয়ে তবলীগ কা কাম নহি ছোড়া। বলতে সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় যখন আরবের লোকেরা উট বেচার জন্য বাজার লাগাইত, তো বাজারে যাইয়া মানুষকে দাবাত দিত, এইরকম জাহিলিয়ত অভ্যুত্থানের জমানায় যখন মানুষ হজে আসতো তো এক এক তাবুতে এক তাবু থেকে অন্য তাবু, অন্য তাবুতে অন্য তাবুতে দাওয়াত দিতেন, এরকম তয়েফে গেলেন দাওয়াত দেওয়ার জন্য, এইরকম দাওয়াতের জন্য দাওয়াতের কাজ ছাড়েন নাই, বলতে দাওয়াতের জন্য মক্কা নিজের ঘর ছাড়লেন, নিজের শহর ছাড়লেন, মক্কা ছাড়লেন, বলতে মদিনায় চলে গেলেন, কিন্তু দাওয়াতের কাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েন। বাইতুল্লাহ কো রোতে হুয়ে ছোড় কে গয়ে থে ফির মদিনা মুনাওয়ারা যাকর কবি আববা যা রহে বাবাত যা রহে বনু মুস্তালাক বনু নজির বনু কুরাইজা বনু লাহিয়ান এস তরহ কবাইল মে ইতনা ফিরে হ্যায় ইতনা ফিরে হ্যায় কে রঙ মুতগাইয়ার হো গিয়া। বলতেছে যখন মক্কা থেকে যাইতেছিলেন তো বাইতুল্লাহ দেখতেছিলেন, কানতে কানতে যাইতেছিলেন, যখন মদিনায় গেলেন মদিনা যাইয়াও ওইখান থেকে কোনো সময় কোনো সময় তো আবহাওয়া গেলেন বওয়াত গেলেন, কোনো সময় বনি মুস্তালাক, কোনো সময় অন্য বনি নজির, আর এক জমানি যাইতেছিলেন বিভিন্ন সময় যাইতে যাইতে বসে শরীরের মানে তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তব্দিল হয়ে গেল। এক সফর সে ওয়াপস আয়ে হযরত ফাতিমা কে ঘর গয়ে, হযরত ফাতিমা রো পড়ি আর কা পুছা কিউ রোতি হ্যায়, কা কে কদ সাহাবা লৌনুক আপকা রঙ বদল গয়া, ওয়াক লাউলা কদ সিয়াবুক কপড়ে আপকে মেলে পুরানে হো গয়ে, এস চিজ নে মুঝে রুলায়া, ফরমায়া বেটি রো না, আল্লাহ নে তেরে বাপ কো ও দিন দে কে ভেজা হ্যায়, ইয়াবলুগু হাইসু ইয়াবলুগুল লাইল ওয়া ফি রিওয়ায়াতিন ইয়াবলুগু হাইসু ইয়াবলুগুন নাহার, তো ও দিন দে কে ভেজা ওয়াহাঁ তক পৌঁছেগা জাহাঁ তক রাত পৌঁছতি হ্যায়, ওয়াহাঁ তক পৌঁছেগা জাহাঁ তক দিন পৌঁছতা হ্যায়, হাল ইহো চুপ কপড়ে মেলে পুরানে রঙ বদল চুকা, আজম ইরাদা ইয়ে হ্যায় কে জহাঁ জহাঁ দিন পৌঁছতা হ্যায় রাত পৌঁছতি হ্যায় ওয়াহাঁ তক ইয়ে দিন পৌঁছানা হ্যায়। বলতে এক সফর থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরত আসলেন, তো হযরত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন, তো হযরত ফাতেমা কাঁদতে লাগলেন, তো হুজুর সাল্লাম বলছেন আমার মেয়ে তুমি কেন কাঁদতেছো, তো বলছে আর রাসূলুল্লাহ আমি কাঁদবো না, আপনার যে রং পরিবর্তন হয়ে গেছে শরীরের রং চেহারার রং, আপনার কাপড় পুরান হয়ে গেছে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফাতেমা তুমি কাঁদো না, তোমার বাপ এমন এক দিন নিয়ে আসছে সেই দিন বলতে এক রওয়ায়েতের মধ্যে আছে যেখানে যেখানে রাত্র হয় সেইখানে সেইখানে তোমার তোমার বাপের এই দিন পৌঁছবে, অন্য এক রওয়ায়েতে আছে যেখানে যেখানে দিন হয় সেইখানে সেইখানে তোমার এই বাপের দিন পৌঁছবে, এই দিন ওইখানে পৌঁছবে। তো বলছে রং, শরীরের রং, শরীরের চেহারা পরিবর্তন হয়ে গেছে, কাপড় পুরান হয়ে গেছে, কিন্তু আজম আর এরাদা নিয়ে এত পাক্কা, এত মজবুত, কে ভাই তোমার পাশের দিন সমস্ত দুনিয়া পড়ছে। হ্যাঁ, ইমামুল আম্বিয়া তো সারি দুনিয়া মে পৌঁছানে কে লিয়ে ফিরে, আর মে আর আপ আপনে মহল্লে মে ভি না ফিরে, আপনে শহর মে, আপনে মুলক মে ভি না ফিরে, তো ইয়ে ফির কেসি ইতাআত হ্যায়। বলছে ইমামুল আম্বিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই দিন নিয়ে ফিরতেছিলেন, ঘুরতেছিলেন, সব জায়গায় যাইতেছিলেন। বলছে আমরা কি এই দিন পুরা জিন্দা জিন্দা, এই জন্য আমার নিজের মহল্লায়, নিজের শহরে যদি আমরা না ঘুরি না যাই, তো এটা কিভাবে নবীর অনুসরণ হইল? প্যারে ভাই, দুনিয়া কি জিন্দগি বহুত থোড়ি, আখরত মে হমে হমেশা রহনা হ্যায়। আগর ইসি তরহ মাল কমাতে কমাতে মর গয়ে, মৌত কে ওয়াক্ত বহুত বচতায়েঙ্গে। বলতেছে ভাই, দুনিয়ার জিন্দগি অল্প সময়ের জন্য, বলছে এটা দুনিয়া জীবন, দুনিয়াতে যাইতে হবে, আখরাতের জিন্দগি বহুত লম্বা বড় জিন্দগি, আখরাতে সবাই আমাদের যাইতে হবে। বলছে যদি আমরা এই অবস্থায় দুনিয়া কামাও, মাল কামাও, মাল জমা করবো, এই অবস্থায় যদি আমাদের মৌত আসে, তো মরার সময় অনেক পরেশান হইতে হবে। এক বাদশা থা মুস্তানসির বিল্লা মুসলমানো কা খলিফা, মৌত কে ওয়াক্ত মা নে পুছা বেটে ক্যা হাল হ্যায়, রো পড়া বাদশা মৌত কে ওয়াক্ত রোয়া, মা কো কা আম্মা মেরে হাত সে দুনিয়া ভি নিকল গই, আখরত ভি নিকল গই। বসে মুসলমানের এক বাদশা ছিল মুস্তানসির বিল্লা, যখন সে মরার সময় আসলো, তো তার কাঁদতেছিল, তার মা বলল, চাইছিল তুমি কেন কাঁদতেছ? তো মরার সময় সে কাঁদতে বলতেছিল, মা এখন তো আমার হাত থেকে দুনিয়াও চলে গেল আর আখেরাতও চলে গেল, আমার দুনিয়া কেসে গেই, জমা করতা রা দিরম দিনার সোনা চাঁদি ইয়াকুত মোতি কমরে ভর লিয়ে, আব যা রাহা কবর মে তো দুনিয়া গেই, আর আখেরাত কেসে গেই বো বনাই নাই, লগা তো রাহা ইন কামো মে ইসলিয়ে আখেরাত ভি গেই। বলছে দুনিয়া কিভাবে গেল? বলছে দুনিয়া জমা করলো সোনা রূপা দারাহিম দানানি, দুনিয়া বলছে কামরায় বসতেছিল, কামরায় জমা করতেছিল, জমা করতেছিল, জমা করছে, যখন এখন মারা যাইতেছে, এখন তার হাত থেকে চলে যাচ্ছে, অন্যের হাতে চলে যাবে, তো দুনিয়ার গেল। আর আখরাত এইভাবে গেল, সে আখরাতে তো মেহনত করে না, সে তো এই কাছে লেগে রয়েছে, মাল জমা করাতে লেগে রাখছে, তো আখরাত তো বরবাদ। আব্দুল মালিক বিন মারওয়ান মওত কে ওয়াক্ত রোয়া, আব্দুল মালিক বিন মারওয়ান বলছে মরার সময় সে কাঁদতেছিল। কেনে লাগা লোগো, মে ইতমিনান কি জিন্দগি গুজারনা চাহতা থা, হুকুমত ভি মেনে ইসিলিয়ে লে লি কে মজে কি জিন্দগি গুজারুঙ্গা, লেকিন লোগো মে মজে কি জিন্দগি নহীঁ গুজার সকা, মে মজে কি জিন্দগি নহীঁ গুজার সকা। বলতেছে আব্দুল মালিক বিন মারওয়ান মরার সময় কাঁদে, বলতেছে আয় লোগো শোনো, যে আমি ইতমিনানের জিন্দগি আমি কাটাইতে চাইছিলাম, জীবন যাপন করতে চাইছিলাম, কিন্তু এই জন্য আমি হুকুমত এই জন্য নিলাম যে আমি দুনিয়ার মধ্যে শান্তির জিন্দগি, ইতমিনানের জিন্দগি কাটাবো, কিন্তু তাও দুনিয়া ইতমিনানের জিন্দগি কাটাইতে পারি না। লোগো মে নাকাম যা রাহা হু, লোগো মেরে হাল সে ইবরত পকড়ো, লোগো মেরা ইন্তেখাব গলত কলা। বলতেছে দেখো আমি এখন নাকাম অবস্থা যাইতেছি, বলছে নাকাম অবস্থা যাইতেছি, এই জন্য তোমরা আমার এই অবস্থা থেকে, আমার হালত থেকে, অবস্থা থেকে তোমরা এবার হাসিল করো। ইয়ে হ্যায় জো দুনিয়া কমাতে কমাতে যায়েঙ্গে, মৌত কে ওয়াক্ত রোয়েঙ্গে। এটা হচ্ছে যারা দুনিয়া কামাইতে কামাইতে যাবে, তারা মরার সময় কাঁদবে। হারুনুর রশিদ কে পাশ এক ছড়ি থি, বহলোল কো দি আসা, বহলোল ইয়ে লে লে, জো তুঝসে ভি বড়া বেওয়কুফ হো, ইয়ে উসকো দে দেনা। হারুন রশিদের কাছে একটা লাঠি ছিল, আসা লাঠি ছিল, তো সে হারুন রশিদ বাহলুল কে দিল, আর সে বলল যে তোমার চাইতে যে বেওকুফ হবে তাকে লাঠিটা দিয়ে দিও। বহলুল নে ও ছড়ি ঘর সম্ভাল লি, ওয়াক্ত গুজরতে গুজরতে কই সাল গুজর গয়ে, হারুন রশিদ বিমার হো গয়া, ফির ইলাজ চলতা রহা, ফির লোক ফির ইলাজ চলতে চলতে তবিবো নে লা ইলাজ কর দিয়া, আমিরুল মুমিনিন আব জিন্দগি খতম হ্যায়, আজ চলে যাওগে ইয়া কল। তো এরপরে ওই লাঠি বাহলুল নিয়ে ঘরে রেখে দিল, তো জমানা চলতেছিল, চলতে অতিবাহিত হয়েছিল, কিছুদিন পর অনেক জমানা পরে হারুন রশিদ সে অসুস্থ হয়ে গেল, আর অসুস্থ লোক তাকে চিকিৎসা করতেছিল, ডাক্তাররা চিকিৎসা করতেছিল, করতে করতে চিকিৎসকেরা বলে দিল, ডাক্তাররা বলে দিল আপনি আর আপনার কোন চিকিৎসা নাই, আপনার আখির সময় এসে গেছে। আব লোক ইয়াদত কে লিয়ে আয়ে বহলুল ওহি লাঠি লেকে আ গয়া পুছা আমিরুল মুমিনিন কিয়া হাল হ্যায়। আমিরুল মুমিনিন নে কাহা আব আজ আখিরাত কো আব যা রাহা হুঁ আজ চলা যাও ইয়া কল। তো এরকম এখন লোকজন আসতেছিল দেখা করার জন্য, বিমার পড়তির জন্য আসতেছিল যাইতেছিল। এরপরে বাহলুল সে আসলো ওই লাঠি নিয়ে আসলো আর বললো আমিরুল মুমিনিন আপনার কি অবস্থা? বলছে আমার শেষ অবস্থা, এই তো আজকে অথবা কালকে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। বহলুল নে পুছা আমিরুল মুমিনিন জাহান নেই রেহনা থা জিস জাহান কো ছোড় কে যা রহে হো ইহা তো আপনে ইতনে মহল বনায়ে ইয়ে মহল ও মহল আর অজীব অজীব উসমে জেবাইশ কি আর তরহ তরহ কে বাগ লগায়ে অঙ্গুরো অনারো কা আর ফলানা ফলানা ইতনে লম্বে চৌড়ে আব জহাঁ যা রহে হো ওহাঁ কিতনা বড়া মহল কিতনে মহল বনা লিয়ে আর ওহাঁ কিস কিস চিজ কে বাগ লগা লিয়ে কিতনে লম্বে চৌড়ে ইয়ে জরা মুঝে বতাইয়ে। তো বাহলুল বলতে লাগলো দেখো আপনি তো আমিরুল মুমিনিন, যেখানে আপনি থাকবেন না যেখান থেকে চলে যাচ্ছেন সেইখানে তো বড় বড় মহল্লাত বানাইলেন, বড় বড় বিল্ডিং বানাইলেন, বড় বড় বাগান, আঙ্গুরের বাগান, আনারের বাগান, এরকম সব কিছু করলেন। এখন এটা দিয়ে এটা রাখে আপনি চলে যাচ্ছেন, কিন্তু যেখানে আপনি যাইতেছেন ওইখানের জন্য কত কতগুলো বিল্ডিং বানাইলেন, কতগুলো বাগান লাগাইলেন, এখানে আঙ্গুরের বাগান, আনারের বাগান, এইটুকু আমাকে বলেন। হারুন রশীদ নে কাহা মানে তো ওহাঁ কই মহল নেই বনায়া ওহাঁ মানে তো কই বাগ নেই লগায়া। আমিরুল বহলুল নে কাহা আমিরুল মুমিনিন ইয়ে লাঠি আসা আপনে দিয়া থা আর ফরমায়া থা জো তুঝসে বড়া বেওকুফ হো ইয়ে উসকো দে দেনা তো ইয়ে আপ লে লো আপ ইসকে মুস্তাহিক হো। তো বহলুল নে বললে আমিরুল মুমিনিন বললেন আমি ওইখানের জন্য তো কোনো বিল্ডিং বানাই নাই, কোনো মহল বানাই নাই, ওইখানে তো কোনো আঙ্গুরের আনারে কোনো বাগান লাগাই নাই, এসব কিছু করি নাই। তো বহলুল বলল যে আমিরুল মুমিনিন আপনি আমাকে একটা লাঠি দিয়েছিলেন আর বলছিলেন যে আপনি তুমি সবচেয়ে তোমার চেয়ে বেকুব তাকে দিও, তো আপনি যেখানে যাইতেছেন সেখানে কোনো বিল্ডিং বানাইলেন না, কোনো বাগান লাগাইলেন না, তো আমি তো মনে করি এই লাঠির হকদার আপনি, এই লাঠি আপনি নেন। জব সে মানে ইয়ে শোনা তো মানে আপনি আপকে পুছতা রহা হুঁ বহলুল তো নেক বাদশাহ থা উসনে তো কো বানায়াই হোগা তু বতা কিতনে মহল বনা চুকা আপ সারে আপনে আপসে পুছো তুমারে ওহাঁ কিতনে লম্বে চৌড়ে বাগ হ্যায় কিতনে মহল হ্যায় আপনে জো বনা লিয়ে। তো বলতেছে আমি যখন থেকে এটা শুনলাম তো তখন থেকে আমার দিলে আসলো যে বাহারুল হারুন রশিদ তো নেক বাদশাহ ছিল, সে তো অনেক মহল্ল এখানে বানাবে, কিন্তু আমার অবস্থা কি হবে? আমি কতগুলা ওইখানে বিল্ডিং বানাইছি, কতগুলা বাগান বানাইছি, এই জন্য আপনাদেরও আমাদেরও চিন্তা করা দরকার সবাই, যে আমি আমি আখেরাতে কতগুলা কি করলাম, কি পাঠাইলাম, কতগুলা বিল্ডিং বানাইলে আমরা সবাই চিন্তা করি। আরে ভাই আমি আল্লাহ চাই নেই চাই জিন্দগি গুজারকে আল্লাহ কো পা গিয়া সব কুছ পা গিয়া জিসনে সব কুছ লে লিয়া আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। বলতেছে ভাই আমাদের শুধু আল্লাহই দরকার, আল্লাহই চাই, আমরা এখান থেকে কোনো জিনিসের দরকার নাই, কোনো জিনিস চাই না। যে আল্লাহকে পাইলো আর এখানে কোনো জিনিস সে কিছু পাইলো না, সে সব কিছু পাইলো, আর যে দুনিয়া সব কিছু পাইলো সে আল্লাহকে পাইলো না, বলতে সে কিছু পায় না। কমে নু আল্লাহ নি মিলা শরিয়ত মিলি কমে হাত কুয়ত মিলি আল্লাহ নি মিলা কৌমে সমুদ সনত মিলি কৌমে শহর তিজারত মিলি ফিরাউন নমরুদ হকুমত লিলি হামান বজারত লে গিয়া কারুন মাল লে গিয়া আসহাব শব্দ হুনর লে গে আবরা কাফির হাতিও কি ফৌজ লে বনা লি লেকিন আল্লাহ নি মিলা সারে গে দোজখমে। বস নূহ আলাইহিস সালামের কম সংখ্যা কনিষ্ঠ দুনিয়া পাইল, আল্লাহ পাইল না। এরকম কমে আজ বলছে আজ কমে আজ তারা শক্তি পাইল কিন্তু আল্লাহ পাইল না। এরকম সামুদ বলছে তারা ব্যবসা আর কমে সময় ব্যবসা পাইল আল্লাহকে পাইল না। এরকম কারণ বলছে সে মাল পাইল আল্লাহকে পাইল না। নমরুদ হুকুমত পাইল আল্লাহকে পাইল না। বলছে আব্রাহার কম বলছে আমরা বাদশাহ আব্রাহাসে হাতির লস্কর ছিল, আল্লাহ তাদের সাথে ছিল না, বলছে তারা দুনিয়ার মধ্যে ধ্বংস হয়ে গেছে আর আখরাতে কিছু পাবে না তারা। আল্লাহকে রাস্তে মে নিকলে বাকি বাতে ইনশাল্লাহ নিকল কে সুনেগি, মে সোচতা হুঁ কৌন সি কহু কৌন সি ছোড়ু, তো আব আল্লাহকে রাস্তে মে নিকলেঙ্গে এক এক রুপে পে এক এক টাকা পে সাত লাখ, এক এক নমাজ রোজা উনচাশ করোড়, এক এক সুবহ ইয়া শাম দুনিয়া বা মাফিয়া সে বেহতর মিলেগা আর সবসে বড়কর আল্লাহ মিলেগা। বলতেছে আপনাকে আপনাদেরকে আমি কি বলবো, কোনটা ছেড়ে কোনটা বলবো, আল্লাহর রাস্তায় গেলে আপনার সব শুনতে আল্লাহ সব শুনতে পারবেন। বলতে আল্লাহর রাস্তায় বেড়ে এক টাকা খরচা করলে সাত লক্ষ টাকার স্বভাব পাওয়া যায়, একটা নেক আমল করলে উনপঞ্চাশ কোটি নেক আমলের স্বভাব পাওয়া যাবে। বলতে একটা সকাল অথবা একটা বিকাল আল্লাহ রাস্তায় লাগানো দুনিয়া দুনিয়া যাকে সবচেয়ে উত্তম। তো বলতেছে সবচেয়ে বড় জিনিস হইল আল্লাহর রাস্তায় গেলে আল্লাহকে পাওয়া যাবে। ভাই আল্লাহ কো লেনা হ্যাঁ লেনা, বলতে আল্লাহকে নিব তো সবাই ইনশাআল্লাহ। যে বড়ি চিজ লেনি হো তো থোড়ে থোড়ে খরচ সে মিলতি হ্যাঁ জাদা সে, বলতে যে বড় জিনিস নেবে সেটা কি অল্প খরচা করলে পাওয়া যাবে না বেশি খরচা করলে পাওয়া যাবে। আল্লাহু আকবার, আল্লাহ কো লেনা হ্যাঁ লিয়ে মেরি জান লগ যায় মেরা মাল লগ যায়। আব্দুল্লাহ বিন হুজাফা কহতে থে মেরে জিসম কে জিতনে বাল হ্যাঁ ইতনি মেরি জানে হো, আজ আল্লাহ পে জান দেনে কা মৌকা আয়া হ্যাঁ গরম পানি মে ডালনে লগে থে।